نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل وما إخلاصها؟ قال أن تحجزه عن محارم الله. وقال عليه الصلاة والسلام لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها. أو كما قال عليه السلام. میرے محترم دوستو بزرگو عزیزو, اللہ رب العزت نے ہدایت کے حاصل کرنے کا ضابطہ اور تربیت کا طریقہ اور اللہ رب العزت کا قرب اور اس سے ہدایت کے لینے کا ذریعہ دعوت اللہ کو متعین فرما دیا ہے. محنت ہر شخص کرتا ہے لیکن ہر شخص اپنی محنت میں کامیاب نہیں ہے, اس لیے کہ اللہ رب العزت نے قیامت تک کے لیے محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقہ محنت کو امت کی ہدایت کے لیے متعین فرما دیا ہے. اگر ان طریقوں ان ضابطوں سے ہٹ کر محنت کی جائے گی تو ہدایت کا تربیت کا مغفرت کا نصرت کا کوئی وعدہ نہیں ہے. امام مالک رحمۃ اللہ علیہ کا قول ہے اس امت کے بعد والے سدھر نہیں سکتے جب تک امت وہ نہ کرے جو امت کے پہلوں نے کیا ہے. اس لیے میرے دوستو عزیزو ہر طریقہ محنت ہدایت کے لیے ہر طریقہ محنت سے ہدایت کا وعدہ نہیں ہے بلکہ صحابہ کے طریقہ محنت سے ہی ہدایت کا وعدہ ہے. کیونکہ انبیاء علیہ السلام ہر سمجھتے تھے تین لائن کی محنت ہے. ایک لائن ایک محنت ہے صالحین والی کہ آدمی اپنی ذات کو محنت کا میدان بنائے اور خود نیک بننے کی کوشش کرے, یہ بھی اس امت کا کام نہیں ہے. ایک محنت کا ایک میدان ہے کہ اپنی قوم اپنے خاندان اپنے قبیلے اور چند لوگوں کو محنت کا میدان بنائے, یہ بھی سید الانبیاء والی محنت نہیں ہے بلکہ یہ انبیاء علیہ السلام والی محنت ہے. ایک محنت کا سب سے بڑا میدان ہے کہ ساری امت ساری انسانیت کو محنت کا میدان بنایا جائے, یہ سید الانبیاء علیہ السلام والی محنت ہے. جتنا محنت کا دائرہ وسیع ہوگا اسی قدر اللہ تعالیٰ کی طرف سے نصرت ہدایت کے فیصلے ہوں گے, اور جتنا دائرہ محنت تنگ ہوگا یہ دائرہ محنت تنگ ہونے کی وجہ سے مفید نہ ہوگا. اس لیے کہ جس طرح تمام انبیاء علیہ السلام کی شریعتیں آپ کی آمد پر منسوخ ہو گئی, اس طرح تمام انبیاء علیہ السلام کا میدان محنت بھی آپ کی آمد پر منسوخ ہو گیا. آپ ساری انسانیت کی طرف رحمت بنا کر بھیجے گئے ہیں. آج کی نیابت میں اس امت کی ذمہ داری باعتبار امت کے محنت کرنا ہے. میں صرف اس بات کی وضاحت کر رہا ہوں کہ اصل میں جوہد کسے کہتے ہیں. اپنی ذات محنت کا میدان ہو یہ اس امت کا جوہد نہیں ہے. قوم ملک علاقہ محنت کا میدان ہو یہ اس امت کی ذمہ داری نہیں ہے بلکہ یہ امت محمد صلی اللہ علیہ وسلم کی وہ امت ہے جس امت کے لیے آپ کے بعد کوئی نبی آنے والا نہیں ہے, اس لیے آپ اس امت کی محنت سید الانبیاء والی محنت ہے, باعتبار ذمہ داری کے اس امت کی محنت سید الانبیاء والی محنت ہے, اور باعتبار طریقہ محنت کے, میری بات توجہ سننی ہوگی بہت, اور باعتبار طریقہ محنت کے بھی ہم اور ساری کی ساری امت اس طریقہ محنت کی پابند ہے جو طریقہ محنت محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. محترم دوست بزرگوں نے بولا جی بھائی ہدایت پوا امیر ربی اللہ تعالی غیبی شہجو پوا او اللہ تعالی نرکتا حاصل پرا ادھر ایک مطر اللہ پاکر پکت کے اللہ دیگی دعوت اے دعوت محنتی اللہ تعالی نی دھرم کو دیشے نی امت جنائی تی نی دھائی تو محنت এই মেহনতের দ্বারাই আল্লাহ তাআলার তরফ থেকে হিদায়ত আসবে এবং এই মেহনতের দ্বারাই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হবে, আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়া যাবে. মেরে মহতরম দোস্ত বলেন যে কোন ব্যক্তিগতভাবে কেউ মেহনত করে, নিজের মেহনত করে, নিজের উপরে নিজেকে নেক বানায় নেয়, অথবা সে কিছু লোকের উপরে মেহনত করে, মেরে মহতরম দোস্ত এই দুইটা মেহনতি আল্লাহ আব্বাকে তরফ থেকে হেদায়তের ফয়সলা হওয়ার জন্য যথেষ্ট নয়, আল্লাহ তালা নৈকট্য হাসিল করার জিনিস নয়, বরং এটা তো সালেহীনদের মেহনত, নেক লোকেরা নিজেকে নিজে নেক আমলের দ্বারা সুসজ্জিত করে, নিজে নিজে নেক হয়ে ভালো হয়ে চলে, নিজেকে ভালো বানাইবার জন্য খালি চেষ্টা করে, এটা তো নেক লোকদের মেহনত. এমনি ভাবে কেউ নিজের কৌমের জন্য, নিজের জাতির জন্য, নিজের এলাকার জন্য মেহনত করে, তো এটা হল সমস্ত পূর্বে তার নবীদের মেহনত. কিন্তু সৈয়দুল মুরসালিন আমাদের নবী যিনি শেষ নবী হয়ে আসছেন এবং সমস্ত নবীদের সর্দার, কেয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য রহমত হয়ে আসছেন, ওনার যে তরিকা ছিল সেটা হল সারা দুনিয়া সমগ্র মানব জাতির জন্য মেহনত করা. এই দেখি কোরআনে পাকের মধ্যে জোহদ বলা হয়েছে, যে জোহদের উপরে আল্লাহ তাআলা হেদায়তের ফয়সলা করবে. সেই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব মেহনতের তিনটা জিনিস, তিনটা লাইন আছে মহানী বলতেন, এক হল নিজেকে নিজে ভালো করা, আরেকটা হল ভালো করার মেহনত করা, আরেকটা হল যে নিজের জাতিকে, নিজের কৌমকে, নিজের এলাকার লোকদেরকে ভালো করার মেহনত করা, আরেকটা হল হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত. পরে যেমন পূর্বকার সমস্ত নবীদের শরীয়ত হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের দ্বারা রোহিত করা হয়েছে, ঠিক এমনি ভাবে অন্যান্য নবীদের সমস্ত মেহনতকেও হেদায়তের জন্য তারা যে মেহনত করছেন ওই মেহনতকেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দ্বারা রোহিত করা হয়েছে. তো দাওয়াত ইলাল্লাহ বলে যে এটা যেমন যেমন ভাবে মেহনত করার নাম নয়, বরং এটা তো হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনাদের তরিকায় যে মেহনতটা হবে সেই মেহনতটাই হল হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত, এবং এটার সঙ্গেই আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা সম্পর্কিত রয়েছে. আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা, গায়বী সাহায্যের ওয়াদা, মাগফিরাতের ওয়াদা, আল্লাহ তাআলার নৈকট্য লাভের ওয়াদা, রহমতের ওয়াদা, এই সব কিছুর ওয়াদা এই মেহনতের সঙ্গেই আল্লাহ তাআলা সম্পর্কিত করে দিয়েছে. এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব বলে যে আমি কথাটা বুঝিয়ে দিতে চাইছি যে মেহনত তো বিভিন্ন রকমের মানুষ করে, কিন্তু এই মেহনতের উপরে কোনো ওয়াদা নাই. ওয়াদা তো হল হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেই তরিকায়, যেই পদ্ধতিতে মেহনত করেছেন সেই মেহনতটাই হল আল্লাহ তাআলা ওয়াদা ওই মেহনতের সঙ্গেই সম্পর্কিত. এই জন্য আমরা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসেবে ওই মেহনতের জন্যই আদিষ্ট. আমাদের উপরে এটারই আদেশ যে আমরা ওই মেহনতই করি যে নবী, যেই মেহনত আমাদের নবী করছেন এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করছেন. তো আল্লাহ আপনাকে আদেশ হিসাবে ওই মেহনত হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করছেন, সাহাবারা যে মেহনত করছেন, এটাকেই দাওয়াতের মেহনত বলে, এবং এটাই আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার এরকম এক মেহনত যে মেহনতের দ্বারা হেদায়ত আসতে পারে। মেরে মহতরম দোস্ত, আজ হজরত ফরমাতে থে জিস চিজ কো আপনে অন্দর পেদা করনা চাহতে হো বেদবার হকীকত কে উসকো বসিফতে তবলীগ করো, বসিফতে তবলীগ করনা কিসে কহতে হ্যায়, আপনে অন্দর ঈমান কি হকীকত কো পেদা করনে কে লিয়ে হমে ঈমান কি দাওয়াত বসিফতে তবলীগ দেনি হোগি। বসিফতে তবলীগ কা মতলব ইয়ে হ্যায় কে জো তরিকা হ্যায় মেহনত ঈমান কে হাসিল করনে কা ওর ঈমান কি তাজদীদ কা সাহাবা ইকরাম কা থা, ও তরিকা হমে ইখতিয়ার করনা পড়েগা, উসকে আলাওয়া কোই ওর তরিকা নাহি হ্যায়। সাহাবা ইকরাম নে মেহনত করকে কিয়ামত তক আনে ওয়ালি উম্মত কো তরিকা হ্যায় মেহনত বদলা দিয়া হ্যায়। মেরে দোস্ত বুজুর্গো আজিজো, ইস কাম কে জরিয়ে সবসে পহলে ইয়কীনো কা বদলনা হ্যায়, উস ইয়কীন কি তবদীলি কো তরিকা তবলীগ পর লানা হ্যায়। সাহাবা ইকরাম কা আপনে ঈমান কি তাজদীদ ওর আপনে ঈমান কি তরক্কি কে লিয়ে মামুল ইয়ে থা কে ও মসজিদো মে ঈমান কে হলকে কায়েম করতে থে, ওর সাহাবা সাহাবা সে ইন ঈমান কে হলকো মে জোড়নে কে লিয়ে এক এক সাহাবি সে মুলাকাত কিয়া করতে থে। ইয়ে সাহাবা ইকরাম কা মামুল থা আপনে ঈমান কি তাজদীদ কে লিয়ে সাহাবা ইকরাম সাহাবা কো মসজিদ সে জোড়তে থে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে এক এক উম্মতি কো মসজিদ সে জোড়া থা কে মসজিদ মে ঈমান কে হলকে ইয়ে ঈমান কি তকুইয়ত কা বুনিয়াদি সবব থা, ইসলিয়ে এক নাহি বলকে মুতাআদ্দিদ সাহাবা সে ইয়ে বাত সাবিত হ্যায় কে ও সাহাবা পর গশ্ত ও মুলাকাতে করতে থে ওর খুশামদ করতে থে। কুম বিনা হু মিন সাআতান, ইজলিস বিনা হু মিন সাআতান, তাআল বিনা হু মিন সাআতান, আও হামারে সাথ, উঠো হামারে সাথ, চলো হামারে সাথ, বেঠো হামারে সাথ, আপনারা পর ঈমান লায়েঙ্গে। ফরমাতে থে উমর রাদি আল্লাহু তাআলা আনহু কে মে ঈমান কে মজলিসো মে তুমে ইসলিয়ে জমা করতা হুঁ তাকে মেরে ঈমান মে জিয়াদতি হো। ইসলিয়ে মেরে বুজুর্গ দোস্ত আজিজো, ইয়ে বাত হাম সব আচ্ছি তরহ সমঝ লে ওর জান লে কে ঈমান কি তকুইয়ত ওর ঈমান কি জিয়াদতি কা আসল তরিকা ওর ঈমান কে বাড়নে কা আসল সবব ও ঈমান কে ওর গায়ব মগীবাত কে হলকো মে সে উম্মত কো জোড়না হ্যায়। কে ইয়াহাঁ বেঠ কর জিতনা মসজিদ সে বাহার কা ফেলা হুয়া মাদি ওর চিজো কে লাইন সে মসাইল কে হালকা ইয়কীন নজর আ রহা হ্যায়, ইস ইয়কীন কো আল্লাহ কে ঘর মে জমা করকে দিলো সে নিকালা যায়ে ওর আল্লাহ কি জাত আলী সে হোনে কা ইয়কীন দিলো মে পেদা কিয়া যায়ে। ইয়ে এক তে শুদা বাত হ্যায় ওর ইয়ে সাহাবা ইকরাম কা মামুল হ্যায় কে ও আপনে ওর দুসরো কে ঈমান কি তকুইয়ত কে লিয়ে মসজিদ কে মাহল মে উনকো জমা কিয়া করতে থে। আপ সব হযরাত ইয়ে বাত আচ্ছি তরহ ইয়াদ রাখে কে হামারে গশ্ত ও মুলাকাতো কা মৌজু উম্মত কো গফলত কে গুনাহো কে আয়াশি কে ওর জুলমতো কে মাহল ওর ধরো কে মাহল সে উম্মত কো নিকালনা ইয়ে হামারে গশ্ত কা মকসদ হ্যায়। কে সাহাবা ঈমান সিখনে কে উনওয়ান পর সাহাবা কো মসজিদ মে জমা কিয়া করতে থে, ইয়ে রিওয়ায়তো মে সরাহতন মিলতা হ্যায়। ইসলিয়ে হামারে গশ্ত কা মৌজু হামারি মুলাকাতো কা মৌজু উম্মত কো মসজিদ কে মাহল মে লানা হ্যায়। জো আনে সে উজুর করে উসসে ওয়াহাঁ জরুর বাত কি যায়ে, মে নাহি কেহতা কবি নাহি কেহতা কে মসজিদ মে আনে পর মজবুর কিয়া যায়ে ইয়ে ওয়াহাঁ বাত না কি যায়ে, লেকিন ইয়ে বাত আচ্ছি তরহ ইয়াদ রাখো কে উম্মত কি ইসলাহ ও তরবিয়ত ওর আল্লাহ কা তাআলুক পয়দা হোনে কি আসল জগহ মসজিদ হ্যায়। এক নাহি বলকে মুতাআদ্দিদ সাহাবা বহুত সে সাহাবা ও হ্যায় জিনকে ইসলাম মে দাখিল হোনে কা সবব মসজিদ কা মাহল বনা হ্যায়। রুস্তে সকীফ নে কাহা থা কে হম ইসলাম কো কবুল করেঙ্গে, নামাজ নাহি পড়েঙ্গে, যাকাত নাহি দেঙ্গে, দীন কি মেহনত নাহি করেঙ্গে, আপনে খুদ কো তিন সাল তক নাহি তোড়েঙ্গে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইনকা ইয়ে ইলাজ ফরমায়া কে ইনকো মসজিদ মে রাখা, ফরমায়া কে মেনে মসজিদ মে ইসলিয়ে রাখা হ্যায় তাকে হামারে মসজিদ ইনকে দিলো কো ইসলাম কে লিয়ে নরম কর দে। মেরে বুজুর্গ দোস্ত আজিজো, তুফাইল নামে দোস্ত রাদি আল্লাহু তাআলা আনহু আপনে কান বন্ধ করকে আয়ে থে মসজিদ হারাম মে কে আজ তো কোই বাত সুননা নাহি চাহতে থে, লেকিন ফরমাতে হ্যায় মসজিদ মে দাখিল হোতে হি মেরে দিল নে অন্দর সে কাহা কে ইনকি বাত সুননি চাহিয়ে, মেনে কান জরুরি নিকালি ওর আজ কি বাত সুনি ওর ইসলাম কবুল কিয়া, আপনি কৌম কো দাওয়াত দেকর 80 খানদানো কে ইসলাম মে দাখিল হোনে কা জরিয়া বনে। ইয়ে বাত তো কুরআন ওর হাদিস মে ভরি হুই হ্যায় ও কুরআন হাদিস সে ভরে হুয়ে হ্যায় কে উম্মত কি তরবিয়ত ওর উম্মত কে আল্লাহ সে তাআলুক কি আসল জগহ মসজিদ হ্যায়। اس لیے میں سب سے بنیادی پہلی بات عرض کر رہا کہ اپنے ایمان کی تجدید اور اس کی ترقی کے لیے گشتوں کے ذریعے لوگوں کو مسجد میں ایمان کے حلقوں میں جا کر جمع کیا جائے اور یہاں ایمان کے حلقوں میں یہ بات سمجھائی جائے کہ کرنے والی ذات صرف اللہ کی ہے. حضرت فرمایا کرتے تھے کہ اگر میں اس کام کو کوئی انعام رکھتا تو اس کا نام تحریک ایمان رکھتا کہ یہ اپنے اور تمام ایمان والوں کی ایمان کی زیادتی کا اور ایمان کو حرکت میں لانے کا یہ کام ہے. اگر میں اس کام کا نام رکھتا تو اس کا نام تحریک ایمان رکھتا. اس لیے میرے بزرگ دوست عزیزو, اس طرح ہمیں دعوت کے ذریعے ہر ایمان والے کو ایمان سیکھنے کے عنوان پر صحابہ کی طرح مسجد میں جمع کرنے کے لیے ملاقاتیں کرنی ہیں. جو آنے پر جو کرے تو وہاں ضرور بات کرو اور اس سے مسجد کے لیے فارغ وقت کا مطالبہ کرو کہ جو وقت فارغ ہے آپ کا وہاں مسجد کو دے دیں. مسجد میں رہنا یہ خود اللہ سے تعلق اور تربیت کا اصل سبب ہے. بلکہ حدیث میں آتا ہے کہ دشمن کے خلاف مورچہ بندی صرف یہی نہیں کہ آدمی فوج میں داخل ہو کر دشمن کے خلاف مورچہ بندی کر لے, بلکہ ایک نماز سے دوسری نماز کے درمیان کا وقت مسجد میں گزارنا اور اگلی نماز کا انتظار کرنا, اس کو فرمایا ذالکم الرباط ذالکم الرباط, کہ یہی ہے مورچہ بندی یہی ہے مورچہ بندی. اس لیے میرے بزرگ دوستو عزیزو, ہمارا کام یہ ہے کہ ہم ایک ایک امتی کو دعوت دے کر مسجد کے ماحول میں آنے پر آمادہ کریں. مسجد کی طرف قدم اٹھانے والا اللہ کی طرف قدم اٹھانے والا ہے, اور اللہ تعالیٰ خود فرماتے ہیں جو بندہ میری طرف چل کر آتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں. اس لیے میرے دوست عزیزو, یہ مسجد کے فضائل ملاقاتوں میں خوب سنایا کرو. بلکہ حدیث میں فرمایا کہ جو شخص مسجد کی طرف قدم اٹھاتا ہے علم حاصل کرنے کے لیے یا دوسروں میں علم سکھلانے کے لیے, اللہ رب العزت اس کو ایک کامل حج کا ثواب عطا فرماتے ہیں, اور مسجد میں آنے والے سے اللہ رب العزت اس سے بھی زیادہ مل کر خوش ہوتے ہیں جتنا کوئی اپنے دوست سے مدت کے بعد مل کر خوش ہوتا ہے. اس لیے یہ بات اچھی طرح سمجھنی چاہیے کہ امت کی تربیت اور اللہ کے تعلق کی اصل جگہ مسجد ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے ہر صحابی کو ہر امتی کو مسجد والا بنایا تھا. امت کے دنیاوی اور دینی مسائل کا حل کا تعلق صرف مسجد سے تھا. ایمان مسجد سے حاصل کرتے تھے, علم مسجد سے سیکھتے تھے. اگر کوئی آسمانی بلا آ جاتی وبا آ جاتی تو مسجد کی طرف آتے تھے, قرضہ ہو جاتا تو مسجد میں آتے تھے, بیماری آ جاتی تو مسجد میں آتے تھے. ایسی آگ نکلی مدینہ منورہ میں جو سارے مدینہ کو جلا کر خاک کر دیتی. عمر رضی اللہ تعالیٰ فوراً مسجد کی طرف دوڑے, وہاں ذمہ داری سے فرمایا تمیم یہ آگ نکلی ہے پہاڑ میں, پہاڑ میں داخل کر کے آؤ. میرے بزرگ دوست عزیزو, ہر مسئلے کا تعلق مسجد سے تھا. اس زمانے میں امت کا تعلق مسجد سے نماز تک رہ گیا ہے, وہ بھی ان کے لیے جو نماز پڑھنا چاہے مسجد میں, جو نماز نہیں پڑھتے ان کا تعلق تو مسجد سے نماز کی حد تک بھی نہیں رہا ہے. اس لیے میں تاکید سے عرض کر رہا کہ جتنے اللہ کے راستے میں نکلنے والے ہیں اور جتنے واپس جانے والے ہیں, یہ سب یہ طے کریں کہ اپنی مسجدوں کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہیں چھوڑیں گے, بلکہ مسجد میں ہمارے دعوت قائم کرتے ہوئے ہر امام والے سے ملاقات کر کے انتہائی نرمی اور خوشامد کے ساتھ اسے مسجد کے ماحول میں آنے پر آمادہ کریں گے. یہ ساری بات جو میں عرض کر رہا ہوں, یہ سب سے پہلی صفت ایمان کو صحابہ کے طریقے پر حاصل کرنے اور اپنے ایمان کی تقویت کے لیے عرض کر رہا ہوں. ہمارے گشت کا یہ بنیادی مقصد ہے کہ امت کو یقین کے بگڑنے کے ماحول سے نکال کر یقین کے بننے کے ماحول میں لایا جائے. میرے محترم دوست بزرگ رحمۃ اللہ علیہ کو بولتے ہیں, پر جے جنس کے نجر مدے پیدا کرتے چاہو, جے جنس حقیقت کے تمہیں نجر مدے حاصل کرتے چاہو, সেই জিনিসকে তবলিগের পদ্ধতিতে করো. যখন তুমি তবলিগের পদ্ধতিতে করবে তো ওই জিনিস তার হাকিকত সহ তুমি হাসিল করতে পারবে. তবলিগের পদ্ধতিতে করার মানে কি? তবলিগের পদ্ধতিতে করার মানে হল যে যেমন ইমান পরে যে দাওয়াতের মেহনতের মধ্যে সর্বপ্রথম যে জিনিসকে ঠিক করতে হবে, যে জিনিসকে তাজা করতে হবে, শক্তিশালী করতে হবে, সেটা হল ইমান. বলে যে ইমান যদি তার হাকিকত সহ আমি হাসিল করতে চাই এদের জন্য সাহাবাদের পদ্ধতিকে এখতিয়ার করতে হবে. ইমান বাড়াইবার, ইমানকে শক্তিশালী করার, ইমানকে তাজা করার যেই তরিকা সাহাবাদের মধ্যে ছিল সেই তরিকায় আমাদেরকে মেহনত করতে হবে। যখন ওই তরিকায় মেহনত করব তো ইমান তার হাকিকত সহ আমাদের ভিতরে আসবে। সাহাবাদের তরিকা কি ছিল? বলে সাহাবাদের তরিকা এটাই ছিল যে তারা একে অপরকে ডাকতেন মসজিদের দিকে এবং তারা বলতেন এই কথা যে আসো আমাদের সঙ্গে, উঠো আমাদের সঙ্গে, চলো আমাদের সঙ্গে, বসো আমাদের সঙ্গে, আমরা কিছু সময় ইমানের কথা আলোচনা করি যার দ্বারা আমাদের ইমান বাড়বে। আর তোমার রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি মসজিদে তোমাদেরকে ইমানের হালকায় এই জন্যই বসাই, ইমানের আলোচনার মজলিসে তোমাদেরকে এই জন্য বসাই যাতে আমার ইমান বাড়ে এবং আমার ইমান বৃদ্ধি পায়। তো ইমানকে বাড়াইবার এবং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করার জায়গাই হল মসজিদ। মসজিদের মধ্যে মানুষের ইমান বাড়ে, মসজিদ ইমানের পরিবেশ। এই জন্য বলেন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানায় যখন তায়েফবাসী ইসলাম কবুল করার জন্য আসলো তো তাদেরকে মসজিদের মধ্যে রাখলেন এবং তারা ইসলাম কবুল করতে তো তৈর হইল কিন্তু তারা বলল আমরা নামাজ পড়ব না এবং আমরা জাকাত দিব না, আমরা দিনের জন্য মেহনত করব না, আর আমাদের এলাকায় যে সমস্ত মূর্তি আমরা যেগুলির পূজা করতাম সেগুলিকে আমরা 3 বছর পর্যন্ত ভাঙব না। তো তারা এই কথার উপরে ইসলাম আনতে তৈরি হল এই শর্তে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদের পরিবেশের মধ্যে রাখলেন যাতে মসজিদের এই পরিবেশের কারণে তাদের দিল ইসলামের জন্য এবং সব আমলগুলি নামাজ পড়ার জন্য, জাকাত দেওয়ার জন্য, দিনের জন্য মেহনত করার জন্য এবং এই সমস্ত মূর্তিগুলাকে ভাঙার জন্য তাদের দিল যাতে নরম হয়ে যায় এবং তাদের দিল যাতে তৈরি হয়ে যায়। তো মসজিদই এরকম জায়গা যেখানে মানুষের দিল ইমানকে গ্রহণ করে এবং ইমান তাদের দিলের ভিতরে ঢুকে। আর তুফাইল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কাতে আসলেন তো মক্কার লোকেরা তাকে এত ভয় দেখাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে এই ব্যক্তির কথা বিলকুল শুনবা না, তুমি একেবারেই শুনবা না, তাহলে এই ব্যক্তির কথা শুনলে ভাই ভাইতে পৃথক হয়ে যায়, ভাই ভাই পৃথক হয়ে যায় এবং এরকম একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এই লোকের কথা একবারেই শুনবা না। তো উনি বলেন যে আমি ভয়ের চোটে যে তার কথা ভুল ক্রমে যেন আমার কানের মধ্যে না ঢুকে এই জন্য কানের মধ্যে তুলা দিয়ে দিলাম, কান তুলা দিয়ে বন্ধ করে দিলাম। বলেন যে এরপরে যখন উনি মসজিদে হারামে ঢুকলেন, বাইতুল্লাহর চারপাশে যে মসজিদ আছে সেই মসজিদে, মসজিদে হারাম বলে সেই মসজিদে হারামে তিনি ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে ওনার দিলের ভিতরে এই কথা আসলো যে আমি তো একজন বুদ্ধিমান লোক, আমি একজন বিবেকমান লোক, আমি কোন মানুষের কথায় কানে তুলা দিলাম, আমি তার কথা শুনি না কেন, শুনে আমি যদি ভালো হয়, ভালো মন্দ বিচার করার মতো এই পরিমাণ আকল বুদ্ধি তো আমার আছে, তো কাজে আমি তার কথা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনবার জন্য কানে তুলা তুলে ফেললেন, হুজুরের কথা শোনার পরে তিনি ইসলাম কবুল করলেন এবং তিনি নিজের এলাকায় মেহনত করে 80 ঘরানাকে 80 খানদানকে বলে ইসলামের মধ্যে দাখিল করলেন। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুঝব, আমাদের মসজিদ হল আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করার জায়গা, আল্লাহর সাথে তাল্লুক পয়দা করার জায়গা এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জায়গা। আজ মেরে মহতরাম দোস্তা বুঝব বলে যে উম্মত মসজিদকে ছেড়ে দিছে, মসজিদকে ছেড়ে বাজারে বাজারে সময় কাটাই দিছে। সেই জন্য বলেন যে আমাদের যে গাস্ত হয় এই গাস্তের উদ্দেশ্য শুধু ঘোরাফেরা করা নয়, বলে যে গাস্তের উদ্দেশ্য হল যে বাইরে যে ইমান ধ্বংসকারী যে সমস্ত পরিবেশের মধ্যে একজন মুসলমান সময় কাটাইতেছে তাকে সেখান থেকে উঠে মসজিদে নিয়ে আসা এবং মসজিদের মধ্যে, মসজিদের আমারের পরিবেশের মধ্যে তাকে বসানো। যখন এখানে বসবে তো বাইরের ওই সমস্ত জিনিসপত্রের আসর তার দিলের ভিতরে যে পয়দা হয়ে এই কথা তার দিলের ইয়াকিন বনছিল যে জিনিস দিয়া হয়, এই সমস্ত জিনিস দিয়া হয় ওইটা তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে এবং তার দিলের ভিতরে আল্লাহ পাক একাই সব কিছু করেন এ কথার ইয়াকিন তার দিলের মধ্যে পয়দা হবে। এই জন্য মেরে মহতরম দোষ আমাদের গাস্ত এই জন্য নয় যে ভাই গাস্ত বাইরে বাইরে করে ফেললাম আর মসজিদে নিয়ে আসলাম না, মসজিদে আনবার জন্যই গাস্ত করা। উনি বলেন আমি এই কথা বলি না যে যে আসতে চায় না তাকেও জোর জবরদস্তি মসজিদে আনতে হবে, এবং যে আসতে চায় না তাকে সেখানেই তার সঙ্গে কথা বলি আমি এবং তাকে ইমানের কথা বলি এবং তারপরে তার কাছ থেকে সময় চেয়ে নিই যে আপনি কখন আপনার ফুরসত হবে, কোন সময় আপনি অবসর হবেন যখন মসজিদে আপনি আসতে পারেন। তো তার কাছ থেকে সময় নিয়ে নেই আর তার কাছ থেকে সময় চেয়ে তাকে ওই সময়ে মসজিদে আসার জন্য তৈরি করি। এরকম জবরদস্তি করার কথা আমি বলতেছি না যে জবরদস্তি ধরে ধরে মানুষকে মসজিদে নিয়ে আসো, বরং প্রত্যেক মানুষকে মসজিদের ফজাইল বলি, মসজিদে বসার কি ফজিলত আছে, কি লাভ আছে, এই জিনিসটা আমি মানুষকে বুঝাই। দেখো মসজিদের মধ্যে বসবে, বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই যে সীমান্ত রক্ষীরা তারা যে সেখানে মোর্চা বানায় শত্রু মোকাবেলা করতেছে ওইটাকে আরবিতে রেবাত বলে, সীমান্ত রক্ষা করা রেবাত বলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকা এটা হল আসল রেবাত, আসল সীমান্ত রক্ষা করা। আর শয়তানের কারণ আমাদের আসল দুশ্মন্ত হল শয়তান, তো শয়তানের বিরুদ্ধে আসল মোর্চা আর আসল সীমান্ত রক্ষা হল এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় মসজিদে বসা। তো শয়তানের মোকাবেলায় এটাই হল মোর্চাবন্দি। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব বলে যে মসজিদের ফজাইল মানুষকে বলি, একজন লোক সে যদি দিন শিখবার জন্য অথবা কাউকে দিন শিখাবার জন্য মসজিদের দিকে রওনা দেয় তো বলেন যে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের স্বভাব লিখে দেন। এই জন্য মেরে মহতরম দোস্ত মানুষকে মসজিদের ফজাইল বলি এবং মসজিদের ফজাইল বলে তাকে মসজিদে আসার জন্য তৈরি করি, জবরদস্তি করা নয়, ফজাইল বলে আগ্রহের সঙ্গে সে মসজিদের মধ্যে আসে। মসজিদের বাইরে যে পরিবেশ আছে সেই পরিবেশ তো হল তাকে এই কথা শিক্ষা দিতেছে, তাকে এই কথা তার দিলের ইয়াকিন বানাইতেছে যে এই সমস্ত মসজিদের বাইরে যত জিনিস আছে এই জিনিসের দ্বারাই হয়, এটা থেকেই হয়, এটাই সে শিখতেছে, এটি তার দিলের ইয়াকিন বানতেছে। কিন্তু যখন সে মসজিদে ইমানের পরিবেশের মধ্যে আসবে তো এখানে তা সে এই কথা শিখবে যে না, দুনিয়ার কোন জিনিস থেকে হয় না, একমাত্র হয় হল আল্লাহ থেকে। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব গাছ করে করে লোকদেরকে মসজিদে আনা, এবং মসজিদকেও আমরা খালি না রাখি যে মসজিদে কেউ নাই সবাই চলে গেলাম বাইরে, মসজিদে কোনো আমল নাই, আমলই নেই না, মসজিদে আমরা দাওয়াতের আমল শুরু করব, সেখানে মসজিদে আমলের পরিবেশ কায়েম করে সাথী কিছু সাথী এরকম ভাবে বাইরে যায় তারা লোকদেরকে মুসলমানদেরকে তৈরি করে করে মসজিদে নিয়ে আসবে এবং তারা এই মসজিদের আমলের মধ্যে তাকে জুড়বে। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব ইমান শিক্ষা করার সাহাবাদের যে তরিকা ছিল সেটা এটাই তরিকা ছিল, কারণ বড় বড় সাহাবারা তারা একজন দুইজন নয় অনেক সাহাবা তাদের নিয়মিত অভ্যাস এটাই ছিল যে মসজিদে তালিমের হালকা মানুষকে বাইরে থেকে উৎসাহ দিয়ে মসজিদে পাঠাইতেন, মসজিদে আনতেন এবং মসজিদে তাদেরকে ইমানের হালকায় বসাইতেন। সেই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব বলে যে আমাদের এই মেহনতের উদ্দেশ্যই হল ইমানকে শক্তিশালী করা এবং ইমানকে তরুতাজা করা। আর ইমান তরুতাজা হবে এবং শক্তিশালী হবে যেটা সেটা হল এই ইমানের মজলিসের দ্বারাই শক্তিশালী হবে, সাহাবাদের তরিকাই শক্তিশালী হবে। আলমান ইলিয়াস রাহমাতুল্লাহ এই কথা বলতেন যে আমার এই মেহনতের যদি কোন নাম আমি রাখতাম তাহলে আমি এই মেহনতের নাম ইমানি আন্দোলন নাম রাখতাম, কারণ আমার এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হল ইমানকে শক্তিশালী করা, ইমানকে তরুতাজা করা, কারণ এই ইমানের দ্বারাই বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়, আল্লাহর সঙ্গে তার তাল্লুক পয়দা হয়, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয় এবং আল্লাহ তাআলা সব রকমের ওয়াদা ইমানের সঙ্গে আছে। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব এক একজন মুসলমানকে খোশামত করে করে মসজিদের বাইরের পরিবেশ থেকে তাকে মসজিদের পরিবেশে নিয়ে আসার জন্য তৈর করা, এটাই আমাদের গাছের উদ্দেশ্য এবং এটাই সাহাবাদের তরিকা, যেই তরিকায় মেহনত করার উপরে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছেন। আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা তরবিয়ত করবেন, এই মেহনতের দ্বারাই আল্লাহ তাআলা তরবিয়ত করবেন এবং আল্লাহ তাআলা তার নৈকট্য দান করবেন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হবে। বলেন যে মসজিদে দুনিয়ার সব রকমের সমস্যার সমাধানের জন্য মসজিদকেই বানানো হয়েছিল, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের দুনিয়াবি সমস্যার সমাধান করার জন্য মসজিদের দিকেই আসতেন এবং এই মসজিদ থেকেই তাদের জামাত রওনা হইত, মসজিদ থেকেই জামাত রওনা করতেন। তো মেরে মহতরম দোস্ত, দুনিয়ার সমস্যাগুলা আজ আমরা মনে করি যে দুনিয়ার জিনিসের দ্বারা হবে, এই জন্য মসজিদ ছাড়া সব দুনিয়ার দিকে যেতেছি। মেরে মহতরম দোস্ত, একজন নামাজি নামাজের জন্য অল্প সময় সে মসজিদে আসে, আর যে নামাজ পড়ে না সে তো মসজিদে কখনোই আসে না, অথবা যে মসজিদে নামাজ পড়া জরুরি মনে করে না সে হয়তো ঘরেই নামাজ পড়তেছে, মসজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। মেরে মহতরম দোস্ত বুঝব, বলে যে সাহাবাদের সম্পর্ক মসজিদের সঙ্গে কায়েম হয়ে গেছিল, প্রত্যেকেই মসজিদে আসতেন, মসজিদেই সময় দিতেন, তো এই মসজিদ থেকেই তাদের দিনী সমস্যাগুলোরও সমাধান এই মসজিদ থেকেই হইত, এবং দুনিয়ার যত সমস্যা আছে এই সমস্ত সমস্যার সমাধানও এই মসজিদ থেকেই করা হইত, মসজিদ থেকেই দুনিয়ার সমস্যার সমাধান হইত। ইহা লাকার সবসে পেহলা কাম আল্লাহকে তারুফ করানা হ্যা, উম্মত নে আল্লাহকে তজকিরে ছোড় দিয়ে, ইসলিয়ে আল্লাহকে গৈর কা তাসুর দিলো মে বেঠা হুয়া হ্যা, হর সমাতে থে সারি বেদিনি আল্লাহকে গৈর কে তাসুর কি ওজহ সে হ্যা। ইহাঁ ঈমান কে হলকমে জমা করনে কা মকসদ হ্যা আল্লাহকে গৈর কা তাসুর দিলো সে নিকালনা, হর সমাতে থে জিতনে মসজিদ সে বাহির কে ফেলে হুয়ে নকশে হ্যা, ان سارے نقشوں کے خلاف آواز لگوائی گئی ہے مسجد سے کہ یا ایھا الناس انتم الفقراء الى اللہ، کہ اے تمام کاشتکارو زمیندارو اور تمام سرمایہ دارو تم سب کے سب سن لو کہ تم سب کے سب فقیر ہو اور محتاج ہو ایک اللہ کی طرف، اس لیے مسجد کے ماحول میں یہ بات سمجھائی جائے گی کہ کرنے والی ذات صرف اللہ کی ہے، اس کی دعوت دینے اور یہ بات اللہ کا تعارف کرانے کے لیے مسجد کے باہر کے ماحول سے لوگوں کو نکالا جاوے، اور اللہ کی ذات عالی سے ہونے کے یقین پر امت کو لانا، یہ دعوت میں سب سے پہلا کام ہے، ایک ایک فرد کے پاس جائیں اور یہی سمجھائیں کہ کرنے والی ذات صرف اللہ کی ہے، اور اس کے کرنے کے ضابطے محمد صلی اللہ علیہ وسلم کے طریقے ہیں۔ میرے بزرگ دوست عزیزو، سب سے زیادہ کوشش کرنی ہوگی یقین کے بنانے پر، اس لیے کہ سارے دین کا مدار ایمان پر ہے، سارے دین کا مدار ایمان پر ہے، ایمان کے بغیر نہ کسی عمل کا اعتبار ہے، نہ کسی عمل پر اجر ہے، نہ کسی عمل میں اخلاص ہے، اور نہ کسی عمل پر وعدہ پورا ہوگا۔ اللہ کے وعدوں کے پورا ہونے کے لیے اور دین پر استقامت کے لیے اور اعمال میں اخلاص کے ہونے کے لیے سب سے بنیادی شرط اور سب سے بنیادی سبب وہ ایمان ہے۔ تو میرے محترم دوست بزرگوں، مانے جی مسجد پریبیشے آنا یہ جن نہیں جاتے اللہ سنگے بندر پریچوئے ہوئے جائے، اللہ سنگے بندر پریچوئے گرے بر جن نہیں، اور مانے جی آسا محمد اللہ علیہ بول دیں جی ایک ہوتا ہی جی مسجد پریبیشے مجھے جخن آش بے تو ایک ہنے مانوس ای پریبیشے مجھے تر ایمان شک بے تر ایمان بار بے اللہ سنگے تر سمبر کو بار بے বাইরের যে সমস্ত পরিবেশ আছে ওখানে তো সব ইমানকে নষ্ট করার পরিবেশ, আল্লাহ থেকে না হওয়া আর জিনিস থেকে হওয়া বুঝিয়ে দিতেছে, আল্লাহ থেকে হওয়াকে ভুলেই দিতেছে, এই জন্য ওই পরিবেশ থেকে মানুষকে বুঝে শুনে মসজিদের মধ্যে আনতে হবে, এবং এই মসজিদের মধ্যে মসজিদের পরিবেশে যখন সে মসজিদের পরিবেশে আসবে তো তার ইমান বাড়বে, ইয়াকিন বাড়বে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে ইমান বাড়ানো, ইমানকে শক্তিশালী করা, ইমানই হল সমস্ত দিনের বুনিয়াদ, দিনের উপরে চলা এবং যত আমল মানুষ করে সবকিছুর বুনিয়াদ হল ইমান। ইমান যদি হয় তো বলেন যে সমস্ত দিনের মধ্যে এখলাস হবে, সবকিছুই হবে, এবং আল্লাহ তাআলার ওয়াদাও ওটার সঙ্গে সম্পর্কিত আছে, ওই আমলের সঙ্গে, যে আমল ইমানের সঙ্গে হবে। তো আল্লাহ তাআলার ওয়াদা এবং ইখলাস এবং সব কিছু আমলের মধ্যে যে আসবে সেটা তো ইমানের বুনিয়াদের উপরে আসবে। এই জন্য পরে যে লোকদেরকে মসজিদের পরিবেশে এনে এখানে তার ইমানকে বাড়াইতে হবে এবং তার ইমানকে শক্তিশালী করতে হবে। যে এই ইমানকে শক্তিশালী এই যে এক আল্লাহ থেকে সব কিছু হয়, মখলুক থেকে কিছুই হয় না, আসবাব থেকে কিছুই হয় না, কেউ কিছু করতে পারে না, সব কিছু আল্লাহই করেন। এই কথার ইয়াকিন বান্দার দিলের ভিতরে যত মজবুত হয়ে যাবে তত তার আমার এই ইমানের বুনিয়াদের উপরে যখন হবে তো এই আমলের মধ্যে ইখলাস হবে, ওই আমলের মধ্যে মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার ওয়াদা সম্পর্কিত রয়েছে, যত ওয়াদা সব ওই আমলের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা সম্পর্কিত রয়েছে। তো যখন ইমান শক্তিশালী হবে তো আমার এরকম সুন্দর হবে, পুরা দিনের বুনিয়াদি হল ইমান। মুলাকাতো কা মকসদ ইয়ে হে কে উম্মত কা তাআল্লুক মসজিদ সে হো জায়ে, হাম এক এক ঘর পর মুলাকাত করে, এক এক ফর কো দাওয়াত দে, বাজারো মে, হোটলো মে, পার্কো মে, আয়াশি গাতো মে, হর জগা এক এক মুসলমান কে পাস জায়ে ওর এক এক মুসলমান কো দাওয়াত দেকর মসজিদ কা মাহল মে আনে পর আমাদা করে, ঘর ঘর কি মুলাকাত এহতমাম সে করে, মসজিদ কি কো আওয়াজ সে আবাদ রাখতে হুয়ে ये मेहनत हर फर्द पर की जाए, ये मेहनत हर फर्द पर की जाए, सुबह से लेकर शाम तक, शाम से सुबह तक इस मुसलमान के पास जो वक्त फारिग है वो मस्जिद को दे दे। ढाई घंटे की मेहनत किसी वक्त के साथ महदूद नहीं है, बल्कि जिस ईमान वाले के पास जो वक्त फारिग है वो मस्जिद को दे दे। कोई फजर में वक्त देगा, कोई जोहर में देगा, कोई असर में देगा, कोई मगरिब में देगा, कोई ईशा में देगा। جس مسلمان کے پاس جو وقت فارغ ہے وہ وقت مسجد کو دے دے، اس لیے کہ یہ اس کام کا بنیادی مقصد ہے کہ ہماری مساجد 24 گھنٹے اعمال دعوت اعمال عبادت سے آباد رہیں، یہ ہمارے کام کا بنیادی مقصد ہے۔ حضرت فرماتے تھے صحابہ کے زمانے میں پوری رات پورا دن دینے والے بھی تھے، اور صحابہ کے زمانے میں آدھا دن آدھی رات دینے والے بھی تھے، اور سب سے کم درجہ وہ تھا جنہیں تہائی رات تہائی دن مسجد کے لیے فارغ کیا ہوا تھا۔ میرے بزرگ دوستو عزیزو، مسجد کے لیے فارغ کرنے کا مطلب یہ تھا کہ دین کا جو بھی تقاضا ہو اس تقاضے کو ہم پورا کریں گے، آنے والوں کی تربیت، ان کی تعلیم، ان کا اکرام، اس کے علاوہ اللہ کے راستے میں نکلنے کے تقاضے، رسول یادی کے تقاضے، ان سارے تقاضوں کو پورا کرنے والی جماعت تھی جو مسجد کو وقت دیا کرتی تھی۔ تہائی کا مطالبہ یعنی 8 گھنٹے روزانہ اور 4 گھنٹے 4 مہینے سالانہ اور 10 دن ماہانہ یہ اللہ کے دین کی رحمت کے لیے فارغ کرنا، یہ تو اس امت کے اس جان و مال میں سے تہائی دیا گیا ہے جس جان و مال کو جنت کے عوض اللہ تعالیٰ دے چکے ہیں، جس میں بندے کا کوئی حق ہی نہیں ہے، اس میں سے بھی یہ تہائی دے رہا ہے، جس کو بجائے تہائی دینے کو اپنی تقصیر اور کوتاہی سمجھنے کے بجائے اس کو زیادتی اور ظلم سمجھ رہا ہے۔ حالانکہ میرے دوست عزیزو، ظلم تو یہ ہے کہ ہم نے پوری جان پورا مال اللہ کے دین کے لیے فارغ کیوں نہ کر دیا، جب اللہ تعالیٰ مسلمان کی جان و مال کو جنت کے عوض خرید چکے ہیں اور جنت پر اس کی جان و مال کا معاملہ ہو چکا ہے۔ لیکن 8 گھنٹے کے لیے جو عرض کیا جاتا ہے، یہ تو میں عرض کرتا ہوں یہ صحابہ کے زمانے کے اعتبار سے کم کی دعوت ہے، اگر کوئی شخص 2.5 گھنٹے بھی دے تو ہم اس کو قبول کر لیں گے، لیکن میرے دوست عزیزو اس سے کم کی دعوت ہرگز نہ دو، 8 گھنٹے کی دعوت جم کر دو، اس لیے کہ ایک ایک امتی کو جہنم سے بچانا، ایک ایک امتی سے ملاقات کرنا، اور ایک ایک امتی کو بازاری اور غفلت اور گناہوں کے ماحول سے نکال کر مسجد کے ماحول میں لانا، یہ محنت کوئی تھوڑی نہیں ہے۔ چند لوگوں سے ملاقاتیں کر کے سمجھنا کہ ہم نے گشت کر لیا، یہ گشت کا موضوع نہیں ہے، گشت کا موضوع ہے ساری انسانیت کو جہنم سے بچانے کی نیت اور سارے مسلمانوں کو دین پر لانے کی نیت سے اور اس ارادے سے ایک ایک مسلمان کے پاس بے قرار بے چین ہو کر جانا اور کوشش کر کے اس کو اس کے ماحول سے نکالنا، یہ اصل میں محنت ہے۔ یہ محنت جب اس طریقے پر ہوگی تب معلوم ہوگا کہ اس محنت کے لیے زیادہ وقت بھی ناکافی ہے۔ اس لیے میرے دوستوں بزرگوں عزیزوں، یہ اصل بات یہ ہے کہ ہم اس کا مطالبہ کریں کہ ہر فرد ماہانہ 10 دن اور سالانہ چار مہینے اور روزانہ آٹھ گھنٹے اس محنت کے لیے فارغ کرے, جس میں مسجد میں آنے والوں کی تعلیم اور تربیت اور مسجد سے باہر کے تمام تقاضے بھی شامل ہیں. اس طرح اگر محنت کی گئی تو ہماری بستی کا ماحول بدلے گا. ہر سماتے تھے جتنا مسجد سے باہر کا باطل ہے اس کے ٹوٹنے کا اور کوئی ذریعہ نہیں ہے سوائے اس کے کہ امت کا فارغ وقت مسجد کو مل جائے, کیونکہ جتنا باطل ہے وہ امت کے فارغ وقت کی وجہ سے ہے. اس لیے میں تاکید کر رہا ہوں, سارے دنیا کے ممالک یہاں موجود ہیں اور سارا آپ کا اپنا ملک موجود ہے, اپنی مسجدوں کو ملاقاتوں کے دوران عمل سے ہرگز خالی نہ چھوڑو, ورنہ ملاقات برائے ملاقات ہوں گی, حالانکہ ملاقات برائے مسجد ہیں کہ امت کو کی تربیت اور ایمان کی تقویت کے لیے باہر کے ماحول سے امت کو نکالنا ہے, اور مسجد میں ایمان سیکھنے کے عنوان پر انتہائی نرمی اور پیار سے جمع کرنا یہ ہمارے گشتوں کا اصل مقصد ہے, جس سے گھر گھر کی ملاقاتیں ہرگز متاثر نہ ہوں. بلکہ یہ بھی کر سکتے ہو کہ مسجد کی جماعت کو اس میں تقسیم ہو کر گھر گھر کی ملاقاتیں بھی کریں, اور ایک جماعت ایسی ہو جو عیاشی کے اڈوں پر, شراب خانوں پر, پارکوں میں, بازاروں میں, ہوٹلوں میں جہاں مسلمان ملے اس مسلمان کی خوشامد کر کے اعمال مسجد کے فضائل بتلا کر اس کو مسجد کی طرف چلا لے. ایک مسلمان کا قدم اٹھانا مسجد کی طرف اللہ کی طرف قدم اٹھانا ہے. اللہ تعالیٰ فرماتے ہیں جو بندہ میری طرف چل کر آتا ہے اس کی طرف دوڑ کر آتا ہوں. اس نے میرے بزرگ دوست عزیزوں, صبح سے شام تک اس مسلمان کے پاس جو وقت فارغ ہے وہ وقت مسجد کے لیے وہ وقت مسجد کو دے دے. امت کا وقت مسجد آمال مسجد میں گزرنا اور امت کا وقت مسجد سے باہر محنت میں لگنا, بس یہی سارے باطل کا علاج ہے, اور یہی امت کے دایانی کاموں سے اور دایانی باتوں سے بچنے کا واحد ذریعہ ہے. تو میرے محترم دوست بزرگ بولنے بھائی, আমাদের যে গাছ এবং আমরা যে মোলাকাত করি মানুষের সঙ্গে, পরে যে সমস্ত মোলাকাত ঘর ঘর এবং বিভিন্ন জায়গায় যেখানে মানুষ বসে বসে আড্ডা মারে এবং বিভিন্ন জায়গায় তার সময়কে নষ্ট করে, কেউ দোকানে বসে আছে, কেউ যে বিভিন্ন জায়গার মধ্যে আমোদ ফুর্তিতে লিপ্ত আছে, এই সমস্ত মাহল থেকে তাকে উঠে নিয়ে আমরা মসজিদের মাহলের মধ্যে, মসজিদের পরিবেশের মধ্যে আমরা নিয়ে আসব. এটার জন্যই হলো আমাদের মোলাকাত করা, এদের জন্যই মানুষের সঙ্গে গাস্ত করা, মানুষের কাছে কাছে যাওয়া, তার খোশামত করা এবং তাকে খোশামত করে করে মসজিদের দিকে নিয়ে আসা. মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এর জন্য তো এইভাবে যখন আমরা করব তো তখন আমরা মসজিদকে আবাদ করলে মানা হয়ে যাব এবং মসজিদ আমাদের আবাদ হয়ে যাবে এবং আমাদের পুরা মহল্লার মধ্যে একটা পরিবেশ কায়েম হয়ে যাবে. মেরে মহতরম দোস্তা, এই জন্য আমাদেরকে সময় ফারেক করতে হবে. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের মধ্যে তাদের নিয়ম যেটা ছিল সেটা হলো যে ভাই কেউ তো পুরা রাত এবং পুরা দিন তারা মসজিদের জন্য দিতেন, কেউ অর্ধেক অর্ধেক দিতেন, অর্ধেক দিন আর অর্ধেক রাত, আর একেবারে নিম্ন দরজার নিম্ন স্তরে যে যে দিত সে হলো যে এক তৃতীয়াংশ দিত, অর্থাৎ আট ঘন্টা মসজিদের জন্য. এমনিভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এটা তো সাহাবাদের মধ্যে সবচেয়ে নিচের দরজা ছিল, নিম্ন স্তরের ছিল. তো এখন মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমরা তো এখন পর্যন্ত আট ঘন্টাই দিতে পারতেছি না. আমরা যতক্ষণ পর্যন্ত আট ঘন্টা দিতে না পারি ততক্ষণ যদি কেউ আড়াই ঘন্টাও দিয়ে দেয় তো ওইটাকেও আমরা কবুল করে নেই, কিন্তু আমরা দাওয়াত দিব আট ঘন্টা পুরা দেওয়ার জন্য. যে রোজানা আট ঘন্টা দেয় তো রোজানা আট ঘন্টা চব্বিশ ঘন্টার এক তিন ভাগের এক ভাগ হইল. এমনিভাবে মাসে তিন দিনের পরিবর্তে বলে যে যদি কেউ তিন দিনও দেয় সেটাও কবুল করে নেব, কিন্তু দাওয়াত তো দিব. এই কথা যে মাসে সে দশ দিন, এক মাসে তিরিশ দিন, তার তিন ভাগের এক ভাগ দশ দিন, বলে দশ দিন সে আল্লাহর দিনের জন্য দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, এবং বছরে সে চার মাস দিয়ে দেয়, প্রতি বছর সে চার মাস দিয়ে দেয়, বারো মাসে বছর হয় চার মাস এক তিন ভাগের এক ভাগ, ওই যে এক ভাগ সময় দিয়ে দেয়. মানুষ একথা মনে করে যে এত বেশি সময় দিতেছি, যে এটা তো এত বেশি দাবি করতেছেন, সময়ের এত বেশি সময় চাইতেছেন, তো এটা তো আমাদের উপরে জুলুম হইতেছে. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, জুলুম তো এটা নয় আল্লাহ তাআলা তো আমাদের পুরা জান আর পুরা মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়ে নিছেন, বরং আল্লাহ পক্ষ থেকে এটা জুলুম হইতেছে না, বরং আমরা জুলুম করতেছি যে আমরা যে জান পুরা জান আর পুরা মাল আল্লাহ তাআলা নিয়ে নিছেন সেটা তার মধ্যে থেকে আমরা মাত্র এক তৃতীয়াংশ দিতেছি। তো জুলুম তো আল্লাহর পক্ষ থেকে হইতেছে না, জুলুম তো আমরা করতেছি। আমরা আল্লাহ আমাদের পুরা জান আর পুরা মাল নিয়ে নিছিলেন, কিন্তু আমরা পুরা জান আর পুরা মাল আল্লাহকে না দিয়া আমরা তো তিন ভাগের এক ভাগ দিতেছি। তো জুলুম করলে মালা কে হইল ভাই? আল্লাহ জুলুম করতেছেন না আমরা জুলুম করতেছি? আমরাই তো জুলুম করতেছি। আমাদের তো দেওয়া উচিত ছিল পুরা সময়টা। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব বলে যে গাছের দ্বারা মানুষকে মসজিদে জোড়া এবং এই দিনের তাকাজাকে পুরা করার জন্য আট ঘন্টা এটা খুব বেশি নয়, বলে যে যত তাকাজা আছে এই সব তাকাজা আট ঘন্টায় পুরা হওয়াও মুশকিল হবে। কারণ এই মসজিদে যারা এই আট ঘন্টা যে আমি মসজিদে দিব, তো মসজিদে কি করব? কারণ যারা মসজিদে আসতেছে তাদের তালিম তরবিয়ত এই সব জিনিস আমাকে এখানে আঞ্জাম দিতে হবে। এমনি ভাবে এই আট ঘন্টার জড়িয়ে এই আট ঘন্টার মধ্যে থেকে কিছু সময় আমরা মসজিদের বাইরে ঘর ঘর মোলাকাতের মধ্যেও সময় দিতে হবে, এবং কিছু এরকম হবে কে যাদেরকে গ্যাস্ত করে করে বিভিন্ন আয়েস আরামের আর বিভিন্ন আমোদ প্রমোদের মজলিসের মধ্যে সময় কাটাইতেছে, অবসর সময় কাটাইতেছে, তো এইসব জায়গা থেকে তাদেরকে উঠায়া তাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য এই মেহনত আমাদেরকে করতে হবে। তো উনি বলেন এই কথা যে আমি কথা বলি না যে সবাই মসজিদে আনার জন্যই আশেপাশে মেহনত করে বিভিন্ন জায়গা থেকে মানুষকে উঠায় মসজিদে নিয়ে আসবে, এই মেহনতই শুধু করবে, এইটাই এই গাছটাই করবে, বলে না এই গাছ তো হওয়া চাই আর ওই ঘর ঘর মোলাকাতও হওয়া চাই, ঘর ঘর গাছ তো হওয়া চাই, ঘরে ঘরে জমাত বানায় বানায় পাঠাই, এক দুটো জমাত এরকমও বানাই যে যারা বাইরে পরিবেশের মধ্যে বিভিন্ন জায়গায় যারা অনর্থক কাজে লায়ানি কাজে এই সময় লাগাইতেছে তাদেরকে সেখান থেকে উঠাইয়া মসজিদের পরিবেশে নিয়ে আসি। উনি বলতেছেন এই কথা যে কখনোই গাছের সময় মসজিদকে আমল থেকে খালি না রাখি, যে আমরা সবাই গাছতে বের হয়ে গেলাম মসজিদে কোনো আমল নাই, এরকম যেন না হয় মসজিদে আমল করতে করতে বাইরে গাছ করে করে লোকদেরকে মসজিদে আনব। মেরে মহতরম দোস্ত মানাই রিয়াস রহমতুল্লাহ আলী বলতেন এই কথা, বলে যে মসজিদের মাহর পরিবেশে মানুষকে আনা এটাই হল মসজিদের বাইরে সমস্ত বাতিলকে সমস্ত বাতিল শক্তিকে নষ্ট করার একমাত্র উপায়। যে মা মুসলমান মসজিদে আসে, যখন সে মসজিদের পরিবেশে আসবে তো বাইরের বাতিল নকশা সব টুটবে এবং সব ভাঙবে, সব শেষ হয়ে যাবে। এটা ছাড়া বাইরের বাতিল নকশাকে নষ্ট করার এবং শেষ করার আর কোনো রাস্তা নেই। কারণ একজন মুসলমান তার অবসর সময়টা ওই বাতিল মজলিসের মধ্যে দিয়ে দিতেছে, বাতিল মজলিসের মধ্যে দিয়া সে তার সময়টাকে ওইখানে কাটাইতেছে। যতক্ষণ পর্যন্ত সে তার এই অবসর সময়টা মসজিদে না দিছে ততক্ষণ পর্যন্ত বাইরের এই বাতিল নকশা তো কখনোই টুটবে না, কখনোই ভাঙবে না, এটা এটা শেষ হবে না কখনোই। এই জন্য বাইরের মজলিস বাইরের বাতিল সমস্ত নকশাকে ধ্বংস করার একটাই রাস্তা, সেটা হল যে মসজিদে আমি আমার অবসর সময়টা দিয়ে নিই। প্রত্যেক মুসলমানকে তাকে তৈরি করা কথা এই কথার জন্য যে সে তার অবসর সময়টা মসজিদে দিয়ে দেয়। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ সাহাবাদের তরতিব তো এটাই ছিল যে তারা পুরা দিন পুরা রাত্র মসজিদের জন্য দিতেন, কিছু আছিলেন এরকম, এবং তারা তাদের মধ্যে এরকমও ছিলেন যে আধা দিন আধা রাত্রি তারা মসজিদে দিতেন, আর কিছু একেবারে সবচেয়ে নিম্ন দরজার যারা ছিলেন তারা এক তৃতীয়াংশ মসজিদের জন্য দিতেন, চব্বিশ ঘন্টার এক তৃতীয়াংশ তারা মসজিদের জন্য দিতেন। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এখন আমরা যতক্ষণ পর্যন্ত একেবারে সাহাবাদের নিম্ন দরজার যে মেহনতটা ছিল মসজিদের জন্য এইটুকু সময় আমরা যদি না দেই, এইটুকু সময় আমরা মসজিদকে না দেই, তাহলে আমরা মসজিদের টাকাটা কিভাবে পুরা করব? কারণ মসজিদে আনে মানে জমাতের নুসরত, এরকম ভাবে মসজিদে যারা আসতেছে তাদের তালিম তরবিয়ত, এমনি ভাবে মসজিদের বাইরে লোকদেরকে মসজিদে আনার জন্য যে মেহনত এবং ঘর ঘর দাওয়াতের মেহনত করা, এই সব কিছু মসজিদ থেকেই তো হবে। এই সময়টা যদি আমি মসজিদকে দেই তাইলেই তো হবে। এই সব কিছু আঞ্জাম দেওয়া, এটা কি করে পুরো হবে, এই সময় এত সময় এই কাজগুলো কি করে পুরো করব যদি আমি এক তৃতীয়াংশ মসজিদকে না দিই। হ্যাঁ, তবে এই কথা ঠিক, যদি কেউ একেবারে আড়াই ঘন্টা দশ ভাগের এক ভাগও দেয় তো ওইটা তো মানে একেবারে ফিরাইয়া না দেওয়া, ওইটাকেও গ্রহণ করা চাই, মানে ভাই কিছু তো সময় অন্ত দিছে। কিন্তু আমাদের দাওয়াত যেটা হবে, আমরা মানুষের কাছে যে দাওয়াত দিব এবং মানুষের কাছ থেকে যে সময় চাইব সেটা হলো রোজানা আট ঘন্টা সময় চাইব, এবং মাসে এসে দশ দিনের জন্য ফারিগ হয়ে যায় দুনিয়া থেকে, এমনি ভাবে বছরের চার মাসের জন্য সে মেরে মহতরম দোস্ত এই মেহনতের জন্য ফারিগ করে। তো এইটাই আমরা আমার মানুষের কাছে চাইব, কিন্তু তারপরেও যদি অল্প সময়ের জন্য সে দিয়ে দেয় তো সেটাও আমরা কবুল করে নেব। এ নয় যে ভাই ওইটা আমরা গ্রহণ করব না, যে যতটুকু সময় দেয় এতটুকু সময়ও তার গ্রহণ করা চাই, কিন্তু তাকে এদের উপরে উঠানোর চেষ্টা করব যে সে অন্তত পক্ষে এক তৃতীয়াংশ তার জীবনের এক তৃতীয়াংশ সময় সে আল্লাহর দিনের জন্য দেয়। আল্লাহ তাআলা তো পুরা জান মাল সম্পূর্ণই নিয়ে নিছিলেন জান্নাতের বিনিময়ে, আমরা সবটা না দিয়া যদি অন্তত পক্ষে এক তৃতীয়াংশ দেই এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর জুলুম হবে না, বরং আমাদেরই আল্লাহর উপর জুলুম করা হবে। আল্লাহ তো সম্পূর্ণটা নিছিলেন, আমরা এক তৃতীয়াংশ দিতেছি আল্লাহকে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই গাছ এবং তা গাছের দ্বারা মানুষের সঙ্গে মোলাকাতের দ্বারা মানুষকে মসজিদের পরিবেশে আনা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করাইয়া দেওয়া, আল্লাহ তাআলাকে সে চিনে আল্লাহ তাআলার পরিচয় সে পেয়ে যায় যখন সে মসজিদের পরিবেশের মধ্যে আসবে, এই জন্যই আমাদের গাছ করা। ঈমান কে বাদ সবসে বড়া ফরিজা নামাজ কাজ, জিস পর পুরে দিন কা কায়েম হোনা মৌকুফ হ্যা, মন আকামহা ফকদ আকামত দিন, জিসে নামাজ কো দুরুস্ত কর লিয়া, নামাজ জিস তরহ আদা কি জিস তরহ নামাজ আদা করনে কা হুকম হ্যা, ইসকা পুরা দিন কায়েম হো জায়েগা। হামারি আশা মহসুস হ্যা, আস-সালাত ইমাদুদ্দিন কহনে কা মকসদ হি ইয়াহি থা কে দিন কি পুরি ইমারত বেতবার মামলাত কে আখলাক কে মুআশরে কে হর এতবার সে দিন যে কায়েম হোগা, জব নামাজ যে দিন কা সুতুন হ্যা ইস সুতুন কো সহি তরিকে সে সিধা কায়েম কিয়া জায়ে। ইসলিয়ে মেরে বুজুর্গ দোস্ত আজিজো, নামাজ সে গফলত বরতনা কুফর হ্যা, নামাজ কা ছোড়না কুফর হ্যা, ইসলাম ওর কুফর কে দরমিয়ান সিফ নামাজ কা ফর্ক হ্যা, ইসলিয়ে আপনি জাত সে নামাজ সহি তরিকে সে আদা করতে হুয়ে এক এক উম্মতি কো নামাজ কি তরফ লানা, ইয়ে দাওয়াত ইলা আল্লাহ কা মতলব হ্যা, দাওয়াত ইলা আহকাম ইল্লাহ, জিসমে সবসে বড়া হুকুম আমাল মে নামাজ কা হ্যা। আপনি জাত সে আপনি নামাজ মে কমাল পেদা করনা ইয়ে আল্লাহ কে রাস্তে মে নিকলনে কা বুনিয়াদি মকসদ হ্যা, হর সমাজে থে ইস রাস্তে মে নিকলনা ঈমান ওর আমাল কি তকমিল কে লিয়ে হ্যা। ইসলিয়ে মেরে বুজুর্গ দোস্ত আজিজো, মুসলমান কে ইয়ে কহনা কে নামাজ নাহি ছোড়েঙ্গে ইসে তো শরম আতি হ্যা, ক্যোঁকি ইয়ে মুমকিন নাহি কে মুসলমান নামাজ ছোড় দে, ইয়ে তো মুমকিন হ্যায় কে কাফির নামাজ পড় লে। ওয়াসে বিন আফকা রাদি আল্লাহ তাআলা নে ইসলাম কবুল করনে সে পহলে হি নামাজ পড় লি থি জামাত কে সাথ, নামাজ কে বাদ ইসলাম কবুল কিয়া হ্যা, ইয়ে মুমকিন নাহি হ্যায় কে মুসলমান নামাজ ছোড় দে, ইয়ে মুমকিন হ্যায় কে গ্যর মুসলিম নামাজ পড় লে। ইসলিয়ে কে উমর রাদি আল্লাহ তাআলা নু কা আখরি জুমলা ইয়ে থা দুনিয়া সে যাতে হুয়ে কে জো শখস নামাজ ছোড় দে উসকে ইসলাম মে কোই হিসসা নাহি হ্যায়। ইসলিয়ে মেরে বুজুর্গ দোস্ত আজিজো, ইস ফরিজে কা খুদ ভি এহতমাম করো ওর উম্মত কো ইস ফরিজে পর লানে কি কোশিশ করো ওর আপনি জাত সে নামাজ মে কমাল পেদা করো, জিসকি নামাজ মে জিতনা কমাল হোগা উসকে দিন মে ইতনা হি জিয়াদা কমাল হোগা। হুযায়ফা রাদি আল্লাহ তাআলা নে দিমশক কে মসজিদ মে এক আজুক নামাজ পড়তে হুয়ে দেখা, জিসকি নামাজ মে জলদি থি রুকু সজদে মে জলদি কর রাহা থা, দেখ কর ফরমায়া কে আগর ইসি নামাজ পর মর গয়া তো তেরি মৌত উস দিন পর নাহি হোগি জো দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেকর আয়ে হ্যায়। ইসলিয়ে মেরে দোস্ত বুজুর্গ আজিজো, আপনি নামাজো মে কমাল পেদা করে ওর নামাজ কো থাম থাম কর এক এক রুকুন কো আল্লাহ সে ডরতে হুয়ে আদা করনে কি কোশিশ করে, ক্যোঁকি পুরে দিন কা কায়াম নামাজ পর মৌকুফ হ্যায়। پورے دن کا قائم ہونا نماز پر موقوف ہے. ایک روایت میں فرمایا من لم يقم صلبه بين الركوع والسجود لم ينظر الله الى صلاته, جو شخص رکوع سے اٹھنے کے بعد اپنی کمر کو سیدھا نہ رکھے اللہ اس کی نماز کی طرف نظر اٹھا کر نہیں دیکھتے. اس لیے سب سے پہلی مشق اور کوشش اپنی نماز کے ظاہر کو درست کرنے پر, یہ ہر مسلمان کے ذمہ فرض عین ہے کہ اپنی نماز میں کمال پیدا کرے. یہ ہر مسلمان کے ذمہ فرض عین ہے کہ اپنی نماز میں کمال پیدا کرے. اور دوسری مشق اپنی نماز پر اس کی کرے کہ نماز میں اللہ کا دھیان بالارادہ لائے. نماز یہ مومن کی معراج ہے جو سب سے زیادہ اللہ کے قرب کا موقع ہے. اگر معراج میں اللہ سے غافل ہے تو باقی اعمال میں اللہ کا دھیان کیسے پیدا ہوگا؟ اس لیے نماز میں اللہ کا دھیان لانے کی پوری کوشش کی جائے. ہر سمجھتے تھے ہر رکن میں کم سے کم تین مرتبہ اللہ کا دھیان بالارادہ لائے. اس طرح نماز میں اللہ کے دھیان کی مشق کرنا یہی اپنے اندر سے بڑے احسان پیدا کرنا ہے کہ اللہ کو دیکھتے ہوئے عبادت کرے. تیسری ایک مشق یہ ہے نماز پر کہ جس وقت جو عمل کرے اس عمل کی فضیلت کو ذہن میں رکھے اور اللہ سے اس فضیلت کا طالب بنے, یعنی اللہ تعالیٰ کے عوامر کو وعدوں کے یقین کے ساتھ پورا کرنا. یہ اعمال کے ساتھ اسی کو احتساب کہتے ہیں. اس لیے حدیث میں فرمایا ہے کہ جس میں اجر کی امید نہیں اس کے لیے کوئی اجر نہیں. ایک کوشش اپنی نماز پر جو سب سے زیادہ اہم اور ضروری ہے وہ یہ کہ نماز سے ہی مسائل کو حل کروانا, نماز سے ہی مسائل کو حل کروانا. ہمارا کام یہ ہے کہ ہم اسباب کو مؤخر کریں گے اور اعمال کو مقدم کریں گے. اے اللہ تو مجھے نماز کے ذریعے ہی کامیاب کر دے. اللہ رب العزت نے حکم فرما لیا استعینوا بالصبر والصلاة, کہ لو اللہ کی ذات سے مدد براہ راست. کس طرح؟ صبر اور نماز کے ذریعے. صبر کا مطلب یہ ہے کہ پہلے تو اپنے آپ کو حرام سے بچا لے, کمائی کے نقشے سے حرام کو نکال دے, ملازمت کے نقشے سے حرام کو نکال دے, حکومت کے نقشے سے حرام کو نکال دے. یعنی پہلے صبر پر آ جا, پھر نماز سے تجھے براہ راست اللہ سے لینے کا راستہ دے دیا جائے گا. استعینوا بالصبر والصلاة, کہ نماز بعد میں فرمایا صبر پہلے فرمایا. اس کا مطلب یہ تھا کہ کمائے کے نقشے میں پہلے حکم پورا کرو تاکہ اس حلال کمائی سے تمہاری نماز اس قابل ہو جو تمہاری دعاؤں کو قبول کروا دے, ورنہ اللہ تعالی کی طرف سے حرام کمانے والے, حرام کھانے والے, حرام پہننے والے کے لیے اللہ کی طرف سے یہی جواب ہے انا لک الاجابہ, کہ تیری دعا کہاں سے قبول کر لوں؟ تیرا پینا حرام کا ہے, کھانا حرام کا ہے, پہننا حرام کا ہے. اس لیے میرے بزرگ دوست عزیزو, ہمیں اپنی نماز پر ایک مشق یہ بھی کرنی ہے کہ نماز سے ہی مسائل کو حل کروائیں. ایک صحابی نے آگے عرض کیا کہ یا رسول اللہ میں تجارت کے لیے بحرین جانا چاہتا ہوں. فرمایا پہلے دو رکعت نماز پڑھ لو. یعنی آپ نے اپنی امت کو نماز کو مقدم کرایا اسباب پر. اگر ہم اس طرح کوشش کرتے رہے تو اعمال کی حقیقت ایک دن ہم پر کھل جائے گی, اعمال کی حقیقت ہم پر کھل جائے گی. اللہ رب العزت کو پھر اختیار ہے کہ وہ اسباب کے ذریعے مدد کریں یا اسباب کے بغیر مدد کریں. اللہ نے صحابہ کی مدد دونوں طرح کی ہے, لیکن صحابہ نے اسباب اختیار تو کیے ہیں. اللہ تعالیٰ نے صحابہ کے اسباب میں برکتیں ڈال دیں اور اللہ تعالیٰ نے صحابہ کو تھوڑے اسباب میں زیادہ دیا ہے. صحابہ کرام کے غیبی نصیحتوں کے واقعات زیادہ بیان کیا کرو, اس سے دلوں کے اندر اللہ کے وعدوں کا یقین تازہ ہوگا. یہ کبھی نہ کہنا کہ وہ صحابی تھے اس لیے مدد ہو گئی. اللہ کی مدد صحابی کے ساتھ مخصوص نہیں ہے اور اللہ کی مدد نبیوں کے زمانے کے ساتھ مخصوص نہیں ہے. اللہ تعالیٰ نے جس طرح انبیاء کی نصرت کی ہے اس طرح تمام امامات کی نصرت کا وعدہ ہے. اللہ تعالیٰ کا وعدہ ہے کہ قیامت تک آنے والوں کی اس طرح مدد کریں گے جس طرح ہم نے رسولوں کی مدد کی ہے. انا لننصر رسلنا والذین آمنوا فی الحیاۃ الدنیا ویوم یقوم الاشہاد, قیامت تک اللہ کی طرف سے نصرت کا وعدہ ہے, بشرط یہ کہ اعمال کو وعدوں کے یقین پر لائیں اور اللہ کے غیر سے مایوس ہو کر اللہ کی ذات عالی سے براہ راست ہونے کا یقین دل میں رکھتے ہوئے اعمال کو کیا جائے اور اللہ سے مانگا جائے. اس لیے میں نے عرض کیا کہ نماز سے ہی مسائل کو حل کرواؤ. جتنی مادی شکلیں ہیں ان سے نا امید ہو کر اعمال کی طرف آنا یہ اللہ تعالیٰ کی ذات عالی سے فائدہ اٹھانے کے لیے شرط کے درجے میں ہے. فرماتے تھے اللہ کی ذات سے استفادے کے لیے کائنات سے یقین نکلنا پہلی شرط ہے. इसलिए मैंने आज किया कि नमाज पर ये चंद कोशिशें हमें करनी होंगी। नमाज के जाहिर को दुरुस्त करना, नमाज के जाहिर को दुरुस्त करना और नमाज में अल्लाह का ध्यान भी ज्यादा लाना और नमाज के मसाइल को हल करवाना और अल्लाह ने जो वादे नमाज पर किए हैं उन वादों के यकीन पर अमल को लाना। तो मेरे मोहतरम दोस्त बुजुर्गों, मैं विभिन्न जगह थे छवि उठाना हो जैसे যারা আশেপাশে আসেন আপনারা একটু মেহরবানি করে সমস্ত ছবিগুলি মুছে দেন এবং ওনাদেরকে একটু বিরত রাখেন, কথাবার্তা বলতেও অসুবিধা হইতেছে, যে সমস্ত আলো বারবার চোখের উপরে পড়তেছে। তো বেরে মহাজারাম দোষটা বুধবনী বলতেছেন এই কথা যে ইমানের পরে সবচেয়ে বড় হুকুম যেটা আল্লাহ পাকের সেটা হল নামাজের হুকুম। বলেন যে নামাজকে ঠিক করলো সে তার পুরা দিনকে ঠিক করে নিল, যে তার নামাজকে নষ্ট করলো সে তার পুরো দিনকে নষ্ট করে দিল। তো নামাজ পুরো দিন ঠিক হওয়ার বুনিয়াদী জিনিস, সেই জন্য নামাজকে ঠিক করতে হবে ইমানের পরে। এক আল্লাহ থেকে হয়, আল্লাহই করেন আর কেউ কিছু করে না, আল্লাহ থেকে লওয়ার একমাত্র রাস্তা, সবচেয়ে বড় রাস্তা যেটা সেটা হল নামাজ। সেই জন্য নামাজকে মেরে মহতরম দোস্তা বুজুর্গ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। উনি বলেন যে কোন মুসলমানকে কথা বলা যে নামাজ পড়বেন, কিন্তু বলে যে এটা তো লজ্জার কথা, মুসলমান নামাজ পড়বে এটা তার কাছ থেকে ওয়াদা নিতে হবে, মুসলমান তো নামাজ ছাড়তে পারে না। হ্যাঁ, এটা হইতে পারে যে কোন কাফের নামাজ ভুলে নেবে, কোন মুসলমান নামাজ ছাড়বে এখন তো কল্পনাই করা যায় না, কিন্তু এটা কল্পনা করা যায় কোন কাফের কোন অমুসলমান সে নামাজ ভুলে দেবে। যেমন ওয়াসির ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যে উনি ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যে উনি ইসলাম কবুল করার জন্যই আসছিলেন, কিন্তু ইসলাম কবুল করার আগেই জামাতের সঙ্গে নামাজ ভুলে নিছে। একজন অমুসলমান সে নামাজ পড়তে পারে এটা তো বুঝে আসে, কিন্তু একজন মুসলমান নামাজ পড়বে না এটা তো বুঝেই আসে না, এটা কল্পনাই করা যায় না। কোন মুসলমানকে কথা বলা যে নামাজ ছাড়বো না নামাজ পড়বো, বলে এই কথা বলতে তো লজ্জাই লাগে। মুসলমান কি করে নামাজ ছাড়ে? কারণ নামাজ যে কায়েম করছে সে তার ইসলামকে কায়েম রাখছে, আর যে সে তার নামাজকে ছাড়ছে সে তো ইসলামকেই ছাড়ছে। হাদিসের মধ্যে আসছে নামাজ এমাদুদ্দিন, বলে যে দিনের খুঁটি, প্রধান খুঁটি, নামাজ হল দিনের প্রধান খুঁটি। যে নামাজকে ঠিক রাখছে, প্রধান খুঁটিকে ঠিক রাখছে, তার ঘরও ঠিক আছে, তার তাঁবুও ঠিক আছে। আর যদি তার তাঁবুর প্রধান খুঁটিটাই ঠিক নাই তো তার তাঁবু কখনো ঠিক হবে না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নামাজকে দুরুস্ত করা, আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের নামাজকে সুন্দর থেকে সুন্দর বানানো। হযরত মাওলানা ইয়াসির রহমাতুল্লাহি বলতেন যে আল্লাহর রাস্তায় বাইর হওয়াই হল এই যে নিজের ঈমান এবং নিজের আমালকে মানে যে পরিপূর্ণ করা, নিজের আমাল এবং ঈমানের মধ্যে পরিপূর্ণতা আনা। এখন তো অসম্পূর্ণ ঈমান আর অসম্পূর্ণ নামাজ, অসম্পূর্ণ আমল। সেই জন্য বলেন যে আল্লাহর রাস্তায় বাইর হওয়াই জন্য যাতে আমার ঈমান পরিপূর্ণ হয় এবং আমার আমালও পরিপূর্ণ হয়। নামাজকে ধীরে ধীরে পড়ার মশক করা চাই আল্লাহর রাস্তায় বের হয়ে। যারা আমরা বাড়ি যেয়ে দিছি আমরাও, এবং যারা আমরা আল্লাহর রাস্তায় যেয়ে দিছি আমরা সবাই, আমাদের নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাই। যার নামাজ যত বেশি সুন্দর হবে তার দিনের অন্যান্য সব বিষয়গুলো সুন্দর হবে, তার মুআশারাত সুন্দর হবে, তার মুআমালাত সুন্দর হবে, তার আখলাক সুন্দর হবে, সব জিনিসই দিনের সব বিষয়গুলি তার সুন্দর হয়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে নামাজকে ধীরে ধীরে পড়ার মশক করতে হবে, এরকম না যে তাড়াহুড়া করে নামাজ পড়লাম। আর হুযায়বা রাদিয়াল্লাহু তাআলাহু দামেস্কের মসজিদে একজন লোককে দেখলেন যে সে রুকু সিজদার মধ্যে তাড়াহুড়া করতেছে, তাড়াহুড়া করে নামাজ শেষ করছে। তাকে দেখে তিনি বললেন যে তুমি যদি এইরকম নামাজের উপরে মৃত্যুবরণ করো তাহলে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে মৃত্যুবরণ করবে না। তোমার মৃত্যু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীনের উপরে হবে না, যদি তুমি এইভাবে নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করো। তো মেরে মহতরম দোস্তা বুঝুক, যে তার নামাজ ঠিক করছে তার সব কিছু ঠিক হয়ে গেছে। নামাজকে ধীরে ধীরে পরামর্শ করা চাই। এই জন্য বলেন যে নামাজের মধ্যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো চাই। হাদিসের মধ্যে আসছে যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, তার পিঠকে সোজা করে না, তার কোমরকে সোজা করে না, আল্লাহ তাআলা এরকম নামাজের দিকে ভ্রুক্ষেপই করেন না, এইরকম নামাজের দিকে ফিরেও তাকান না আল্লাহ তাআলা। তো নামাজ রুকু থেকে সোজা হয়ে খাওয়া হইতে হবে, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। তো ধীরে ধীরে নামাজ পড়ার মশক করতে হবে আমাকে, থেমে থেমে মশক করতে হবে। আর মেরে মহতরম দোস্ত, প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রুকুনের মধ্যে আল্লাহ পাকের ধ্যান করতে হবে আমাকে, যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথাকে শুনতেছেন। হজমান ইলিয়াস রহমতুল্লাহি বলতেন যে প্রত্যেক রোপণের মধ্যে অন্তত পক্ষে তিনবার করে তুমি এই ধ্যান করো যে আল্লাহ তারা আমার সামনে আসেন এবং আল্লাহ তারা আমাকে দেখতেছেন। তো আস্তে আস্তে তোমার পুরা নামাজের মধ্যে ধ্যান পয়দা হয়ে যাবে। নামাজকে সেবতে এহসানের সঙ্গে আদায় করতে হবে। এহসান এটাই, সেবতে এহসান এটাই বলে যে আল্লাহ আপনাকের ধ্যানে সে নামাজকে আদায় করতেছে। প্রত্যেকটা রোপণের মধ্যে সে আল্লাহকে ভয় করতেছে, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ভয় করতেছে, রুকু করে সে আল্লাহকে ভয় করতেছে, সেজদার মধ্যে সে আল্লাহকে ভয় করতেছে। তো আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে সে তার নামাজকে আদায় করতেছে। আরেক হলো যে, আরেকটা জিনিস যেটা নামাজের মধ্যে মেহনত করে আনতে হবে, সেটা হলো যে ভাই আল্লাহ তাআলা যে নামাজের উপরে যত ওয়াদা করছেন, ওই ওয়াদার কথাও আমার এই নামাজের মধ্যে স্মরণ থাকে যে আমি তো ওই জিনিসকে হাসিল করার জন্যই যা আল্লাহ তাআলা আমাকে দিবেন বলে বলছেন এই নামাজের মধ্যে, আমি সেটাকে হাসিল করার জন্যই নামাজ পড়তেছি, এটাকে এহতেসাব বলে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝুক, ইমানের সঙ্গে, এহতেসাবের সঙ্গে, এহসানের সঙ্গে যখন আমরা নামাজকে আদায় করব, তো মেরে মহতরম দোস্তা বুঝুক এই নামাজ আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ হিসাবে হবে, এবং এই নামাজের উপরে যত ওয়াদা আছে এই সমস্ত ওয়াদা এই নামাজের উপর পূরণ হবে। এই জন্য নামাজকে আল্লাহ রাস্তায় বের হয়ে নিজের নামাজকে সুন্দর সুন্দর থেকে সুন্দর বানাইতে হবে, নামাজের মধ্যে এহসানের সেবত আনতে হবে, নামাজের মধ্যে এহতেসাবের সেবত আনতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন করা, এটা নামাজের মধ্যে আনতে হবে। এমনি ভাবে আমার নামাজের মধ্যে আল্লাহ পাকের ধ্যান আনতে হবে, আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে নামাজকে আদায় করব, আর নামাজকে ধীরে ধীরে আদায় করব। আরে কথা ইয়াকিন করি যে যদি আমার নামাজ ঠিক হয়ে যায় তো আমার দিনের সব বিষয়গুলা ঠিক হয়ে যাবে, আমার মুআশারাতও ঠিক হবে, মুআমালাতও ঠিক হবে। মেরে মহতরম দোস্তা বুঝুক, নামাজ ঠিক করার জন্য আমার কামাই রোজগারও ঠিক করতে হবে। এই জন্য যে আমি যদি হারাম কামাই থেকে খাদ্য গ্রহণ করি, হারাম কামাই দ্বারা আমি পোশাক পরিধান করি, আর এইভাবে আমি নামাজ পড়ি, তো বলেন যে হাদিসের মধ্যে আসছে যখন বান্দা তার খাওয়া হারাম, তার পড়া হারাম, সবকিছুই হারাম, তখন সে যখন আল্লাহকে ডাকে তো আল্লাহ তাআলা উত্তরে বলেন কিভাবে তোমার দোয়া কবুল করব যখন তোমার খাওয়া পড়া সবকিছুই হারাম। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুঝুক বলে যে নিজের কামাই রোজগারও এই ঠিক করতে হবে যাতে আমার নামাজ ঠিক হয়ে যায়, আর আমার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই জন্য আমার কামাই রোজগারকেও ঠিক করতে হবে, এটার মধ্যে যেন কোনো হারাম না আসে, হালাল কামাইয়ের সঙ্গে আমি নামাজ পড়ব। এমনি ভাবে আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে নামাজ পড়ব, আল্লাহ তাআলার ওয়াদাকে সামনে রেখে আমি নামাজ পড়ব। তো এই নামাজকে এইভাবে সুন্দর এবং ঠিক করতে হবে, যে ব্যক্তি নামাজকে ঠিক করলো সেটা দিনকে ঠিক করে নিল, পুরা দিনকে ঠিক করে নিল। আল্লাহর রাস্তায় বাইর হওয়া এই নামাজকে পরিপূর্ণ করার জন্য, নামাজকে সুন্দর থেকে সুন্দরভাবে আদায় করা শিক্ষা করার জন্য। নামাজ কো লানা হ্যায় ইলম পর, ও সারি ইবাদাত পুরে দিন কো লানা হ্যায় ইলম পর, ইসলিয়ে কে ইলম কে বগৈর কোই আমল আল্লাহ কে ইয়াহ কাবিল কবুল নাহি হ্যায়। ইয়াদ রাখনা আচ্ছি তরহ, জো ফরজিয়ত ওর আহমিয়ত ঈমান ওর নামাজ কি হ্যায়, বিলকুল ওহি ফরজিয়ত ওর ওহ আহমিয়ত ইলম কি হ্যায়। জিস তরহ হর মুসলমান পর ইতনা ঈমান সিখনা ফরজ আইন হ্যায়, جتنا ایمان اس کو حرام سے روک دے. اس طرح نماز ہر مومن مرد عورت پر فرض عین ہے, بالکل اسی طرح علم ہر مرد عورت پر فرض عین ہے. علم کا حاصل کرنا ہر مومن مرد عورت پر فرض عین ہے. میرے بزرگ دوست عزیزو, ہمیں اپنے ہر عمل کو علم پر لانا ہے. جس طرح نماز کی فرضیت کا سیکھنا فرض عین ہے, اس طرح علم کا حاصل کرنا ہر مرد عورت کے ذمہ فرض عین ہے. علم دو قسم کا ہے, فضائل کا علم اور مسائل کا علم. فضائل کا علم کی اس لیے ضرورت ہے تاکہ مسائل کے علم کی رغبت پیدا ہو. اس لیے فضائل ہی اللہ کے وعدے ہیں. تعلیم کے حلقوں کا مقصد ہے اللہ کے وعدوں کا یقین دلوں میں تازہ کرنا اور مادی شکلوں کا اور اسباب کا یقین دلوں سے نکالنا. یہ تعلیم کے حلقے ہی صحابہ کے زمانے میں ایمان کے حلقے تھے. حضرت اکرم صلی اللہ علیہ وسلم اپنے صحابہ سے اللہ کے وعدے فرماتے تھے. صحابہ ان وعدوں کے یقین کے ساتھ عمل کرتے تھے. اس پر اللہ رب العزت ان کے لیے اپنے وعدوں کو پورا فرماتے تھے. بس تعلیم کے حلقے یہی ایمان کے حلقے تھے کہ اللہ کے سچے وعدے صحابہ اکرام حضرت اکرم صلی اللہ علیہ وسلم اپنے صحابہ کو سنایا کرتے تھے اور صحابہ انہیں یقین کے ساتھ سنا کرتے تھے. اس لیے میرے بزرگ دوستو عزیزو, اس تعلیم کا مقصد ہے اللہ کے وعدوں کا یقین دلوں میں تازہ کرنا, جس سے مادے کا شعور کا یقین دلوں سے نکلے. اس لیے کہ اللہ کے احکام اور اس کے عوامل سے مادی شکلوں نے ہی روکا ہوا ہے. ایک آدمی فیصلہ نہیں کر پاتا کہ میں نماز کے لیے دکان چھوڑ کر جاؤں یا گاہک کی ضرورت کو پورا کر کے نماز چھوڑ دوں. میرے بزرگ دوست عزیزو, اللہ کے وعدوں پر یقین لانا یہ تعلیم کا اصل مقصد ہے. اس لیے اہتمام کریں اللہ کے راستے میں نکل کر بھی اپنے مقام پر بھی تعلیم حلقوں میں جم کر بیٹھا کریں. تعلیم حلقوں میں جم کر بیٹھیں اور اللہ کے راستے میں نکل کر صبح شام دو وقت تعلیم ہوگی. صبح کی تعلیم میں تین عمل ہوں گے. سب سے پہلا عمل قرآن کی تشریح کا حلقہ, جو انتہائی ضروری ہے, اس کے بغیر نماز ہی نہ ہوگی. ایک آیت درست کرائی جائے اور قرآن کی چھوٹی صورتیں نماز پڑھنے والی وہ جماعت کے حد ساتھی کی ٹھیک کرائی جائیں. دوسرا عمل کتابی تعلیم ہے. صبح کی تعلیم میں منتخب احادیث اہتمام سے پڑھی جائے تاکہ اس کے بعد چھ نمبروں کا مذاکرہ انہی احادیث کی روشنی میں ہو. بلکہ تمام مراکز کے لیے یہ اصول ہے کہ جماعتوں کی روانگی سے پہلے منتخب احادیث پڑھ کر اللہ کے راستے میں نکلنے کے فضائل, اللہ کے راستے میں نکلنے کے آداب اور صحابہ اکرام کے اس راستے میں تکلیف اٹھانے پر اللہ کی طرف سے کیا وعدے ہیں. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ سے جو وعدے اللہ کی طرف سے کیے ہیں, اس نقل و حرکت پر اور اللہ کے راستے میں نکل کر عمل کرنے پر وہ وعدے روانگی کے وقت جماعتوں کو سنائے جائیں. الحمدللہ نظام الدین میں بنگلے والی مسجد کا معمول ہے کہ صبح روانگی کی بات ہوتی ہے, اس سے پہلے جماعتوں کو اللہ کے راستے میں نکلنے کے فضائل اور آداب اور یہ چھ صفات منتخب احادیث سے بڑھ کر اس لیے سنائی جاتی ہیں تاکہ اللہ کے راستے میں نکلنے والوں کا وہ جذبہ ہو جو جذبہ صحابہ کے راستے پھرنے کا تھا. اگر ایسا نہ کیا تو رفتہ رفتہ دلوں سے کام کی عظمت نکل جائے گی. اس راستے میں کوئی تکلیف پیش آئے گی تو جماعت شکایت کرے گی امیر کی کہ ہمیں یہ تکلیف آئی ہے. حالانکہ اللہ کے راستے میں نکل کر جو تکلیف آئے اسے صحابہ کی تکالیف میں تلاش کریں اور جو وعدے تکالیف پر ہیں ان وعدوں پر اللہ تعالیٰ کا شکر اللہ کا شکر ادا کریں کہ اے اللہ تو نے مجھے اپنے راستے کی یہ تکلیف دی ہے. اس لیے میں تاکید سے عرض کر رہا کہ صبح کی تعلیم میں منتخب حادث سے تعلیم کا اہتمام کیا جائے اور جماعتوں کی روانگی سے پہلے منتخب احادیث میں سے اللہ کے راستے میں نکلنے کے آداب اور فضائل, صحابہ نکلنے کے زمانے میں کن چیزوں کا لحاظ رکھتے تھے اور صحابہ اللہ کے راستے میں نکلنے کی تکلیفوں پر کس طرح اللہ سے جل کی امید کرتے تھے اور صحابہ کرام کس طرح مدینہ منورہ کے مبارک قیام کو قربان کرتے تھے اور آپ کی صحبت کو چھوڑ کر اللہ کے راستے میں کس شوق اور رغبت سے نکلا کرتے تھے. یہ سارے فضائل امت کو اس لیے سنائے جاتے تھے تاکہ امت میں اللہ کے راستے پھرنے کا وہ جذبہ پھر زندہ ہو جائے جو جذبہ صحابہ کے زمانے میں تھا. اس زمانے میں امت اس جذبے سے خالی ہو چکی ہے. سارے جذبات دنیا کمانے دنیا سمیٹنے پر لگے ہوئے ہیں, جس پر سارا وقت صرف ہو رہا ہے, میرے بزرگ دوست عزیزوں, اللہ کے راستے میں نکلنے کے فضائل امت بھول چکی ہے. اس لیے میں تاکید سے عرض کر رہا کہ منتخب احادیث تعلیم کا ہر گھر میں, ہر مسجد میں, ہر خروج میں, اور خاص طور پر مراکز میں صبح کی تعلیم میں جس وقت جماعت روانہ ہوں اس وقت منتخب احادیث سے اللہ کے راستے میں نکلنے کے فضائل مجمع کو خوب سنائے جائیں, اور انہیں صحابہ کی طرح اللہ کے وعدے کے یقین پر اور اس راستے میں ملنے والے اجر و ثواب پر تیار کر کے بھیجا جائے. ظہر کے بعد کی تعلیم میں فضائل اعمال ما فضائل صدقات, ان دونوں کتابوں سے حکایت صحابہ مسلمانوں کی موجودہ پستی کا واحد علاج اہتمام سے ان کو پڑھا جائے. حضرت شیخ احمد علی کے لکھے ہوئے فائدے غور سے پڑھے جائیں, اور تنہائی میں بھی ان کتابوں پر تنہائی میں بیٹھ کے کتابوں کو پڑھا جائے. حضرت کی ہدایت میں ہے کہ تنہائی میں بھی ان کتابوں پر غور کرو اور اپنے آپ کو ان پر پیش کرو, اپنے عمل کو ان کے عمل کے مقابلے میں رہو تو اعمال میں ترقی ہوگی. تعلیم کے ساتھ تعلیمی گشت یہ بھی انتہائی ضروری ہے, یہ بھی انتہائی ضروری ہے, بلکہ صحابہ اکرام کا معمول تھا. سارے محدثین کا امام ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ تعلیم کے ساتھ تعلیمی گشت کر کے لوگوں کو نقد مسجد میں بھیج رہے تھے, فرما رہے تھے کہ بازار میں تم بازار میں ہو حالانکہ مسجد میں تعلیم ہو رہی ہے, بازار سے اٹھا کر لوگوں کو مسجد میں بھیجا, وہ واپس آ گئے دوبارہ بھیجا. اس لیے میں تاکید سے عرض کر رہا کہ تعلیمی گشت کو صحابہ کی سنت سمجھو. اس لیے جتنے واپس جانے والے ہیں یہ بھی سب طے کر کے جائیں کہ اپنے مقام پر مسجد میں تعلیم حلقوں میں خود بھی جڑیں گے, ایک ایک امتی کو ان حلقوں میں لا کر جوڑیں گے. اس تعلیم حلقوں میں جوڑنے کا مقصد ہے اللہ کے وعدوں کے یقین کو تازہ کر کے اعمال کی طرف لانا, اور اپنے گھروں کے اندر بھی اعمال کا اہتمام کریں, گھر کے اعمال اہتمام سے کریں کہ گھروں کے پانچ اعمال یہ اہتمام سے کیے جائیں. سب سے پہلا بنیادی عمل قرآن کی تصحیح کا حلقہ ہے, یہ انتہائی ضروری عمل ہے. اچھی طرح سنیں سب کان کھول کر, یہ ایسا قدیم عمل ہے کہ اللہ رب العزت نے عورتوں کو تاکید فرمائی ہے کہ گھروں میں یہ عورتیں قرآن کے حلقے قائم کریں اور گھروں کے اندر قرآن کی تلاوت کا اہتمام کریں. وَذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ, اسے پہلے فرمایا وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى أَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا. اللہ تعالیٰ عورتوں کے بارے میں فرما رہے ہیں قرآن میں کہ یہ عورتیں اپنے گھروں میں رہ کر ان اعمال کا اہتمام کریں, اللہ کا ذکر کیا کریں, اور اللہ کی آیات کی تلاوت کیا کریں, اور اللہ کی قدرت کو بیان کیا کریں, کیونکہ اللہ تعالیٰ ان اعمال کے ذریعے تمہیں پوری طرح پاک کرنا چاہتا ہے, یطہرکم تطہیرا, کہ تمہیں پوری طرح پاک کرنا چاہتا ہے. اس لیے میں تاکید سے عرض کر رہا کہ گھر کا ایک بنیادی عمل, بلکہ پہلے زمانے میں یہ معمول تھا کہ گھر کی عورتیں اس وقت تک گھر کا کوئی کام نہیں کرتی تھیں جب تک اجتماعی طور پر بیٹھ کر قرآن کی تلاوت نہ کر لیں. چھوٹی بچیاں جو سیکھی ہوئی نہیں ہیں وہ بڑیوں کے ساتھ بیٹھا کرتی تھیں, اور ان کے ساتھ قرآن کا سیکھنا ہر گھر کا عمل تھا. اور میں آپ سے عرض کروں کہ عمر رضی اللہ تعالیٰ عنہ جس دن حضور اکرم صلی اللہ علیہ وسلم کو قتل کرنے کے لیے چلے اور تلوار ستی ہوئی تھی ہاتھ میں, اور یہ کہہ کے چلے کہ میں آج قصہ ختم کر کے آؤں گا, راستے میں کسی نے کہا کہ عمر تمہارے گھر میں دین داخل ہو چکا ہے. عمر رضی اللہ تعالیٰ عنہ وہیں سے بہن کے گھر کی طرف پلٹے, وہاں گھر میں خباب رضی اللہ تعالیٰ عنہ حضرت عمر کے بہنوئی اور بہن کو قرآن سکھلا رہے تھے. یہ دو مرد ایک عورت یہ گھر میں قرآن کا حلقہ لگائے ہوئے تھے. عمر رضی اللہ تعالیٰ عنہ کو یہاں سے ہدایت ملی ہے گھر کے اندر قرآن کی تصحیح کے حلقے سے. اس لیے میں بہت تاکید سے عرض کر رہا کہ گھر کے اعمال میں یہ ایک انتہائی ضروری عمل ہے کہ گھر میں قرآن کی تصحیح کا حلقہ قائم کیا جائے. جو عورت پڑھنے سے معذور ہے, ایام سے ہے, وہ سن سکتی ہے پڑھ نہیں سکتی, ان کو بتلا دو کہ تم قرآن نہیں پڑھ سکتی, لیکن جو پڑھ سکتی ہے وہ روزانہ قرآن کے سیکھنے کا اہتمام کریں. مرد ایک آیت قرآن کی مسجد میں سیکھ کر آیا ہے, عورتوں کو سیکھ رہا ہے گھر میں, اگر اللہ کے راستے میں نکل کر سیکھ کر جا رہا ہے گھر میں جا کر سیکھ رہا ہے, اور گھر کی عورتیں ایک ایک کو قرآن کی آیت یاد کرائیں. اس طرح روزانہ گھر کا ایک عمل قرآن کی تصدیق کا حلقہ ہے. اس کے علاوہ گھر کے اور چار اعمال بھی ہیں. ایک عمل ہے کتابی تعلیم, جس میں ایک دن فضائل اعمال نہ فضائل صدقات اور ایک دن منتخب حدیث سے تعلیم کا اہتمام کیا جائے. تیسرا عمل ہے چھ صفات کا مذاکرہ, اور چوتھا عمل ہے اللہ کے راستے میں نکلنے کے لیے مستورات کی تشکیل. اپنی عورتوں کو اللہ کے راستے میں نکلنے کے لیے انتہائی کوشش سے آمادہ کیا کرو, اور انہیں صحابیات کے اللہ کے راستے میں نکلنے کے فضائل کو بتلایا کرو. حضور اکرم صلی اللہ علیہ وسلم ام حرام بنت ملحان کے گھر میں آرام فرما رہے تھے. آپ نیند سے اٹھے مسکراتے ہوئے. ام حرام نے پوچھا آپ کیوں مسکرائے؟ آپ نے فرمایا کہ مجھے دکھلایا گیا ہے کہ ایک جماعت اللہ کے راستے میں کیا کر رہی ہے. کون ہے یہ؟ بٹھا نیچے. کون ہے یہ؟ بات دھیان سے سنو. ابن حرام بن ملحان نے پوچھا کہ آپ کیوں مسکرائے؟ آپ نے فرمایا مجھے دکھلا دیا گیا خواب میں کہ میری ایک جماعت سمندری سفر کر کے فلاں ملک میں جانے کی دعوت کا کام کرنے کے لیے, امت تک دین پہنچانے کے لیے. ابن حرام بن ملحان نے عرض کیا کہ یا رسول اللہ آپ مجھے اس جماعت میں شامل فرما دیجئے. فرمایا تم اسی جماعت میں سے ہو. آپ دوبارہ سوئے, پھر آپ اسے مسکراتے ہوئے. ابن حرام نے پوچھا آپ کیوں مسکرائے؟ آپ نے فرمایا مجھے پھر دکھلایا گیا ہے کہ ایک اور جماعت اللہ کے راستے میں نکلے گی, سمندری سفر کرے گی, اور وہ کشتیوں میں اتنی اطمینان سے بیٹھے ہوں گے جس طرح بادشاہ میں تختوں میں اطمینان سے بیٹھے ہوتے ہیں. اور میں حرام نے عرض کیا مجھے اس جماعت میں بھی شامل فرما دیجئے, میں دونوں جماعتوں میں جانا چاہتی ہوں. آپ ہمارے میں حرام تم پہلی جماعت میں ہو, اس جماعت میں سے نہیں ہو. اس کا مقصد یہ نہیں تھا کہ ایک مرتبہ نکلنا دوبارہ عورتوں کو نہیں نکلنا, بلکہ اس کا مقصد یہ تھا کہ تم پہلی جماعت میں اللہ کے راستے میں نکل کر اس ملک میں وفات پا جاؤ گی, تو تم دوسری جماعت میں کیسے جا سکتی ہو؟ یہ جذبات بنائے تھے حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنی امت کے, تاکہ دین بے اعتبار عالم کے اعتبار امت کے قائم ہو. اس لیے میں تاکید کر رہا کہ روزانہ یہ چوتھا عمل ہے, اپنے گھر میں روزانہ اللہ کے راستے میں نکلنے کے لیے مستورات کی تشکیل کرنا. امت کے ارتداد کے, امت کی بے دینی کے, امت کے کلمے کا بغیر مرنے کے حالات امت کو اپنی عورتوں کو سناؤ, اور انہیں اللہ کی دین کی محنت کے لیے فکر مند کرو, اور انہیں اپنے ساتھ لے کر تمام شرائط اور پورے پردے کے ساتھ اور اہتمام کے ساتھ نکلنے کی کوشش کرو. یہ ہے چوتھا عمل. پانچواں عمل ہے روزانہ کا کہ اگلے دن کا مشورہ. یہ بہت جد میں کاج کر رہا ہوں سب کرنے کے لیے کہہ رہا ہوں. روزانہ کا مشورہ گھر کا مسجد کی طرح ضروری ہے. جس طرح ہمارے مسجد ضروری ہے اور اس کے لیے مشورہ ضروری ہے, اس طرح گھر کے اعمال ضروری ہیں اور اس کے لیے مشورہ بھی اتنا ہی ضروری ہے. روزانہ مشورہ ہو گھر میں کہ کل تعلیم کون کرائے گی, چھ صفات کا مذاکرہ کس کے ذمہ ہوگا, قرآن کی تفسیر کون کرائے گی. یہ سارے اعمال مشورے سے طے کیے جائیں. اس طرح یہ پانچ اعمال روزانہ گھر کے ہیں, جس طرح پانچ اعمال مسجد کے بتلائے جاتے ہیں. یہ میں نے عرض کیا کہ یہ ہے فضائل کی تعلیم. اس کے ساتھ ساتھ ایک علم ہے مسائل کا. مسائل کا علم علماء سے حاصل کیا جائے, اور علماء کی زیارت کو عبادت یقین کیا جائے, اور علماء کا محتاج بنا جائے. اللہ کا اتنا بڑا فضل ہے یہ آپ کا ملک مدارس اور علماء کا, علماء کا گہوارا اور علماء کا چمن ہے. یہ آپ حضرات کے لیے بہت بڑی نعمت ہے. اس نعمت کی قدر کرو, اور علماء کی زیارت کو عبادت یقین کرو, اور علم علماء کی عظمت کو اللہ سے مانگا کرو. ورنہ ایسے ممالک ہیں جہاں میلوں نکل جاؤ کوئی مسئلہ بتانے والا تو دور کی بات ہے, کلمہ سکھانے والا بھی نہیں ہے. اس لیے میں تاکید سے عرض کر رہا کہ علماء کے مجالس کو اپنی ضرورت سمجھو, علماء کے مجالس کو اپنی ضرورت سمجھو, اور قدم قدم پر علماء سے پوچھ کر اپنی زندگی کے ہر شعبے کو اللہ کے حکم پر لاؤ. اس لیے میں نے عرض کیا کہ علم مسائل کا اور فضائل کا, ہمیں اس طرح علماء کی صحبت سے مسائل کا علم اور تعلیم کے حلقوں سے فضائل کا علم حاصل کرنا ہے. علم بھی میرے دوستوں دو قسم کا ہے. ایک علم زبان کا ہے, ایک علم دل کا ہے. دل حدیث میں آتا ہے کہ زبان کا علم تو ابن آدم کے لیے مصیبت بنے گا, کیونکہ وہ عمل کے بغیر ہوگا, اور دل کے آئین ابن آدم کو نفع دے گا. اس لیے میرے دوستو عزیزوں, ہمیں دعوت کے ذریعے اپنے علم میں کمال پیدا کرنا اور علم میں حقیقت پیدا کرنا, یعنی ایسا علم جو اللہ کا خوف پیدا کر دے. کہ اللہ نے قرآن یہ فرمایا کہ اللہ سے ڈرنے والے علماء ہی ہو سکتے ہیں, یعنی جس کے دل میں اللہ کا ڈر نہ ہو وہ عالم نہیں ہو سکتا. یہ علماء کی علامت بتائی ہے قرآن میں, انما یخش اللہ من عباده العلماء. اس لیے ہم, میں اس کی تاکید کرتا ہوں کہ ہم یعنی اپنے عمل کو علم کے مطابق کریں اور علم علماء کی صحبت سے حاصل کریں. اس زمانے کے آلات نے اور اس زمانے کے نشر و اشاعت کے اسباب نے علماء کی مجالس سے محروم کر دیا ہے. یہ امت کے لیے بڑے نقصان کا سبب ہے, بڑے نقصان کا سبب ہے. ایک عالم کے مجلس میں مسئلہ پوچھنے کے لیے قدم اٹھا کر چلنے والا اس کے پیروں کے نیچے فرشتے پر بچھاتے ہیں, اور جب تک یہ اس علم کے حاصل کرنے میں مشغول ہے اس وقت تک ساری مخلوق سمندر کی مچھلیاں تک اس کے لیے دعاؤں میں لگی ہوئی ہیں. میرے دوست بزرگوں, دنیاوی آلات کے ذریعے علم کا حاصل کرنے پر وہ اجر و ثواب ہرگز نہیں ہے. جو اجر و ثواب علماء کے مجلس میں خود چل کر جانے اور ان کی مجلس سے علم حاصل کر کے آنے میں ہے. کہ علم کے لیے قدم اٹھانے والا اللہ کے راستے میں شمار کیا جاتا ہے. اس لیے فضائل حضرت منتخب حدیث نے بہت بیان فرمائے, انہیں اہتمام سے پڑھیں اور علماء کے مجالس سے علم حاصل کریں. میں عرض کر رہا تھا کہ ایک دنیا اس جہل میں پڑی ہوئی ہے کہ دنیا میں ہر چیز سیکھو سب علم ہے, حالانکہ علم اور فن میں بہت فرق ہے. دنیا کا سیکھنا یہ فنون ہے, ہم اسے انکار نہیں کرتے, اس کا تعلق ضرورت سے ہے, آخرت سے نہیں ہے. اس لیے میرے دوست بزرگ عزیزوں, آخرت میں جو علم کامیاب کرے گا وہ تو وہی علم ہے جو اللہ کی ذات سے نکلا ہے اور محمد صلی اللہ علیہ وسلم کے ذریعے سے امت کو دیا گیا ہے. یعنی اس بات کی تحقیق کرنا کہ میرا رب مجھ سے کیا چاہتا ہے. ہمیں اپنی ہر ہمیں زندگی کا ہر شعبے کو اللہ کے حکم پر لانا ہے. میرے دوست بزرگ عزیزوں, امت اس جہالت میں پڑی ہوئی ہے کہ دنیا سیکھتے ہیں اور کہتے ہیں کہ ہم علم حاصل کر رہے ہیں. علم سارا وہ ہے جو قبر کے تین سوالات سے متعلق ہے, رب کو جاننا, محمد صلی اللہ علیہ وسلم کو جاننا اور اسلام کو جاننا. بس یہی تین سوال قبر میں ہوں گے. حضرت فرماتے تھے جو دنیا میں اپنا عمل اللہ کو راضی کرنے کے لیے اس علم کے مطابق لے کر گیا ہے وہ کہے گا میرا رب اللہ ہے, وہ کہے گا میرا دین اسلام ہے, وہ محمد صلی اللہ علیہ وسلم کو پہچان لے گا. لیکن قبر میں زبان یقین بن چلے گی, معلومات تو نہیں چلے گی. اس لیے میرے دوست عزیزوں, ہم علم علماء کی صحبت سے حاصل کریں اور دعوت کے ذریعے امت کو جہالت سے نکالیں. امت جہالت پڑی ہوئی ہے کہ ہر چیز علم ہے. نہیں, ہر چیز علم نہیں ہے, بلکہ جو اللہ ہم سے چاہتے ہیں اور صرف محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر چاہتے ہیں صرف وہ علم ہے. باقی سارے دنیا کے فنون ہیں جس کا آخرت سے دین سے قطعاً کوئی تعلق نہیں ہے. میرے محترم دوست بزرگوں, بولیں جو نماز کے ٹھیک کرار مدد انہیں ایک کتھا بول چلیں جو ایک چورے جو نماز مدد دھیان ہوا چاہیے, نماز مدد اللہ تعالیٰ جو وعدہ کو سن شباد پر یقین ہوا چاہیے. ایمی بھابے نماز دارا آمدر کے دنیا دنیا جو تو پریجن آمدر اسے نماز مدد میں اللہ تعالیٰ کر سکے, اے نماز مدد میں اللہ کر سکے حاصل کر اللہ اے نماز مدد میں آمدر ضرورت کے پورا کر دیں. এই জন্য নামাজের দ্বারা আল্লাহ তাআলার কাছে নিজেদের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাওয়া, এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে যা চাওয়া হবে আল্লাহ তা দিবেন. এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, এটারও মস্ক করতে হবে. আমরা আমাদের প্রয়োজন দেখা দিলে সর্বপ্রথম আসবাবের দিকে চলে যাই, প্রথম আসবাবকে তালাশ করি না. মেরে মহতরম দোস্ত বুঝব, প্রথম আমাদেরকে নামাজের দিকে মনোযোগী হওয়া চাই আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য. বাকি যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জিন্দিগি দেখলে দেখা যায় যে তারা এই নামাজের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করাইতেন এবং তারা আসবাবকেও এখতিয়ার করতেন, কিন্তু আসবাবকে এই অর্থে এখতিয়ার অবলম্বন করতেন না যে আসবাব দেয়া হবে. তো এই জন্য বলেন যে যখন তারা নামাজের দ্বারা আল্লাহর কাছ থেকে তাদের সমস্যার সমাধান করাইতেন, আল্লাহ তারা তাদের আসবাব যেটা তারা করতে ইখতিয়ার করতেন ওটার মধ্যে আল্লাহ তারা বরকত দিয়ে দিতেন. এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, এইভাবে আমরা আমাদের নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাই. আর তারপরে বলেন যে যেমন ইমান ফরজ, নামাজ ফরজ, এমনি ভাবে নামাজের জন্য ইলম হাসিল করা এইটাও ফরজ, এবং ফরজে আইন, ফরজে ইমান যেরকম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ফরজে আইন এটাকেই বলে, এমনি ভাবে নামাজ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, এমনি ভাবে ইলম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। চাই সে তার দিন মোতাবেক কিভাবে চলবে এটা ইলম হাসিল করা, এটা তার উপরে ফরজ। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, এই ইলমকে হাসিল করতে হবে। তো এক এলম তো হলো ভাই মাসাইলের এলম, আরেক এলম হলো ফাজাইলের এলম। ফাজাইলের এলম বলা হয় ওই সমস্ত কোরআন হাদিস যেটার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে দিনের উপরে চলার উপরে যে সমস্ত ওয়াদা করছেন, আল্লাহর হুকুমকে মানার উপরে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন, তার নবীর জবানে ওই সমস্ত ফাজাইলকে শোনা, ওই সমস্ত ওয়াদাকে শোনা আর ওইটার ইয়াকিন পয়দা করা। ফাজাইলের তালিম এটা, এটাই হল ইমানের মজলিস, যে এখানে ইমান আল্লাহ তাআলার ওয়াদার উপরে পাকা পোক্ত হয়ে যাবে, যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা ঠিক, এবং আল্লাহ তাআলা যে আমলের উপরে, যেই কাজের উপরে যে ওয়াদা করছেন আমি সেই কাজের মধ্যে মশগুল হই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে এই ফাজাইলের তালিমের দ্বারা মাসাইলের আগ্রহ মানুষের দিলের ভিতরে পয়দা হবে। মাসাইল হল যে একটা আমলকে কিভাবে কি পদ্ধতিতে আমি করব, তরিকা কি হবে আমলটা করার। তো বলে যে এই তরিকা হল মাসাইলের এলেম। তো এই তরিকা শিখার জন্য আগ্রহ তখনই পয়দা হবে যখন কিনা ফাজাইলের এলম আমার ভিতরে আসবে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন আমার পয়দা হবে। যখন ইয়াকিন পয়দা হবে তখনই ওইটাকে শিখবার আগ্রহ পয়দা হবে। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ উনি বলেন যে একটা হলো যখন আল্লাহর রাস্তায় আমরা চলি, তখন আল্লাহর রাস্তায় চলার সময় চলার মধ্যে আমরা দুই বেলা তালিম করব, এক বেলা ফাজাইল, এক বেলা মুনতাখাব হাদিসে তালিম করব, আর এক বেলা ফাজাইল আমার এবং ফাজাইল সাদাকাতের তালিম করব। আর মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, যখন আমরা ঘরে বাড়িতে থাকি, নিজের মকামে থাকি, তখন আমরা এক তালিম তো নিজের মহল্লার মসজিদে করব, আর এক তালিম আমরা আমাদের আমাদের ঘরের মধ্যে মা বোনরা যারা আছে, আমার বিবি বাচ্চারা আছে, তাদের সহকারে আমি সেখানে একটা তালিম করব, ফাজাইলের তালিম করব। এই ফাজাইলের তালিমের মধ্যে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একদিন মুনতাখাব হাদিস থেকে পড়ব, আরেকদিন ফাজাইলে আমার এবং ফাজাইলে সাদাকাত থেকে পড়ব। উনি বলেন যে ভাই যখন জামাত আল্লাহ রাস্তায় রওনা হয়, তখন রওনা হওয়ার আগে প্রত্যেক মার্কাজগুলিতে যেখান থেকে জামাত রওনা হয়, তো রওনা হওয়ার আগে আল্লাহ রাস্তায় চলার, আল্লাহ রাস্তায় বের হওয়ার যে সমস্ত ফজিলত আছে আর যে সমস্ত ওয়াদা আল্লাহ পাকের তরফ থেকে করা আছে, এই সমস্ত হাদিসগুলা তাদেরকে মুনতাখাব হাদিস থেকে শোনানো, যাতে তারা আল্লাহ রাস্তায় চলার সময় ওই সমস্ত ওয়াদাগুলির ধ্যানে তারা আল্লাহ রাস্তায় চলে, এবং ওই সমস্ত ওয়াদাকে পাওয়ার আগ্রহ নিয়ে তারা আল্লাহ রাস্তায় চলতে পারে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এই জন্য যখন জামাত রওনা হবে, যত মার্কাজগুলো আছে সমস্ত মার্কাজগুলোতে যখন হেদায়েতের কথা হয় যে কিভাবে তারা আল্লাহ রাস্তায় মেহনত করবে, এর আগে দিয়ে তালিম হয়, ওই তালিমের মধ্যে মুনতাখাব হাদিস থেকে আল্লাহর রাস্তায় চলার ফজিলত গুলা তাদেরকে শুনাইতে হবে, যাতে কিনা তাদের দিলের ভিতরে এটার ইয়াকিন পয়দা হয়। উনি বলেন যে আমাদের নিজামুদ্দিনের মার্কাজে বাংলাবাড়ি মসজিদে পরে সেখানে যখন জামাত রওনা হয়, তো রওনা জামাতের হেদায়ত হবে, পরে তার আগে এই মুনতাখাব হাদিস থেকে তাদেরকে আল্লাহর রাস্তায় চলার ফজাইলগুলি শোনানো হয়, যাতে তারা আল্লাহর রাস্তায় চলার সময় এই সমস্ত ফজিলত গুলার ধ্যান তারা করতে পারে, কি এই রাস্তায় কষ্ট উঠানোর মধ্যে আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন, এই রাস্তায় কষ্ট হলে কি হবে, কি পাওয়া যাবে আল্লাহ তাআলার কাছে। যদি এই জিনিসগুলো দিনের মধ্যে না থাকে, তো যখন আল্লাহ রাস্তায় চলবে তো একটু কষ্ট হলে আমির সাহেবকে ভালো মন্দ বলবে, আমির সাহেবের শিকায়ত করবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যদি তার সামনে ফাজাইল থাকে যে আল্লাহর রাস্তায় কষ্ট সহ্য করার উপরে আল্লাহ তাআলার কি বিশাল ওয়াদা রয়েছে, তো তখন আর কোন শিকায়ত থাকবে না, বরং পরম আগ্রহের সঙ্গে অত্যন্ত আনন্দের সঙ্গে ওই সমস্ত কষ্টগুলিকে সে স্বীকার করে নেবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে একটা হলো যে নিজের মকামে থাকা অবস্থায় মসজিদের তালিম করব, মসজিদের তালিমের মধ্যে এই কিতাব থেকে মেরে মহতরম দোস্ত একদিন মুন্তখাব হাদিস থেকে একদিন ফজায়েল আমাল ও ফজায়েল সাদাকাত থেকে পড়ব, এবং একটু তালিমের হালকায় পড়ব। আর মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই কিতাবগুলো তালিমের হালকাতে পড়ি, আবার নিরিবিলিতে একা একাও হযরত শেখের লেখা ফজায়েল আমাল কিতাবগুলার এই সমস্ত হাদিসগুলি একা একাও পড়ি, একা একাও এগুলিকে পড়তে থাকি, যাতে এগুলির ইয়াকিন আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, এক তালিম তো আমরা মসজিদে করব, আরেক তালিম আমরা আমাদের ঘরে করব। মেরে মহতরম দোস্ত, ঘরের মধ্যে যে তালিম হবে সেখানে বিবি বাচ্চা সবাইকে নিয়ে মেয়েদেরকে নিয়ে সেখানে তালিম হবে, তো ওইখানে সর্বপ্রথম যেটা করব সেটা হল ওইখানে কোরআন শরীফকে সহি করব। কোরআন শরীফ সহি করা খুবই জরুরি, জমাতে চলাকালীনও কোরআনকে সহি করব, কোরআন সহি করা খুবই জরুরি। এই জন্য যে অন্তত পক্ষে এতটুকু ছোট ছোট সুরাগুলা সহি করা চাই, যেটা দ্বারা আমার নামাজ শুদ্ধ হয়ে যায়। যদি নামাজই শুদ্ধ না হয়, নামাজের মধ্যে কেরাত আমার শুদ্ধ না হয়, তাহলে তো নামাজই হল না। এই জন্য কোরআন শেখা খুবই জরুরি, এবং এই কোরআনের হালকা হবে ঘরের মধ্যে হবে। মেরে মহতরম, আল্লাহ রাস্তায় চলাকালীনও কোরআনকে আমরা সহি করব, ছোট ছোট সুরাগুলো সহি করব, মা বোনদের কোরআন শরীফকে সহি করাই দিব, এবং তাদের যদি এরকম কোরআন পড়ার নাপাকির অবস্থা থাকে ওই সময় সে হয়তো কোরআন পড়ল না কিন্তু সে শুনতে পারে, কিন্তু যখন সে পাকের হালতে পবিত্র অবস্থায় থাকে তখন সে কোরআন পড়বে এবং তাদের কোরআনকে সহি করাইব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তাদের এই পরিমাণ কোরআন সহি করাই দিব যে তারা কোরআন শরীফ এটা দ্বারা সে নামাজকে সহি শুদ্ধভাবে আদায় করতে পারে। এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আগের জমানায় তো এই কোরআন শিক্ষা করা এটা তো এক রেওয়াজই ছিল, যে বড়রা মেয়েরা তারা কোরআন পড়ার নিয়মিত কোরআন পড়ত এবং ছোট ছোট বাচ্চারাও তাদের কাছে বসত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সাহাবিয়াতদেরকে যে কথার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবিদেরকে যে কথার আদেশ করেছেন তার মধ্যে কোরআনে পাকে তেলাওয়াতও আছে। ওয়াজকুরনা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা বলছেন যে ঘরের মধ্যে আল্লাহ তাআলা জিকির করো, আল্লাহ তাআলা কিতাব পড়ো, এবং আল্লাহ তাআলার ইলমকে হাসিল করো, আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিনকে হাসিল করো। এবং এর আগের আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবাররাজু তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা সালাত ওয়া আতিনা যাকাত ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলা। মেরা মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তাদেরকে একথা বলতেছেন যে জাহিলিয়াতের যুগের মতো এরকম সাজসজ্জা করে বাইরে ঘুরে বেড়ায় না তোমরা, মহিলাদেরকে একথা হুকুম করা হইতেছে, বরং তোমরা ঘরের মধ্যে মজবুত হইয়া বসো, জাহিলিয়াতের যুগের মতো বাইরে ঘোরাফেরা করে না সাজসজ্জা করে, বরং তোমরা ঘরের মধ্যে মজবুত হয়ে বসো। ওয়াকিম না সলা, ঘরের মধ্যে কি করবে, বলে যে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজকে সুন্দর করে পড়ো, এবং সেখানে তোমাদেরকে যদি তোমাদের মধ্যে কেউ যদি মাল বানা হয় ধরি হয় তো সে যেন জাকাত আদায় করে এবং সে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করে। আবার এই সমস্ত আমলগুলির হুকুম কেন করতেছেন আল্লাহ তাআলা, এই জন্য করতেছেন যে আল্লাহ তাআলা তোমাকে তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চান। আল্লাহ তাআলা এই সমস্ত আমলের দ্বারা তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করবেন, তো ঘরের পাবনদের পবিত্রতা আসবে যখন এই সমস্ত আমলগুলো ঘরের মধ্যে হবে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তালিমের হালকা ঘরের মধ্যে হবে, তো এই তালিমের হালকার মধ্যে প্রথম বিষয় যেটা হবে সেটা হল যে কোরআনে পাকের কোরআন পাককে সহি করা, যাতে এই পরিমাণ কোরআন সহি করা যাতে কিনা নামাজ শুদ্ধ হয়ে যায়। আর তো পুরা কোরআনই পড়া উচিত, পুরা কোরআনই শেখা উচিত। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হল যে মুনতাখাব হাদিস থেকে একদিন পড়বে, আরেকদিন ফজায়েলে আমাল এবং ফজায়েলে সাদাকাত থেকে পড়বে। তিন নম্বর কাজ যেটা হবে সেটা হল যে তারা একে অপরকে এই তালিম তালিম ছয় নম্বরের মুজাকারা করবে, যে ছয় নম্বর আছে তবলিগের মধ্যে ছয়টা সিফাতের কথা, ছয়টা গুণের কথা বলা হয়, এগুলির আলোচনা করবে এবং এরা এগুলিকে শিখবে, প্রত্যেকেই শিখবে, যাতে প্রত্যেকেই ছয় নম্বর শিখে দাওয়াত দিতে পারে। এইরকম ভাবে ছয় নম্বরকে শিখবে, তো ছয় নম্বরের মোজাকারা হবে। চতুর্থ কাজ যেটা হবে সেটা হল মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ রাস্তায় বাইর হওয়ার জন্য একে অপরকে তশকিল করবে, তৈয়ার করবে। আল্লাহ রাস্তায় মসুরাতরাও আল্লাহ রাস্তায় বের হয় এবং সেখানে তাদেরকে সাহাবিয়াদের ঘটনাগুলি শোনাবে, কি যেভাবে কিভাবে সাহাবাদের আগ্রহ ছিল, সাহাবিয়াদের আগ্রহ ছিল, মহিলা সাহাবিদের আগ্রহ ছিল যে তারা আল্লাহ রাস্তায় বের হবেন, বের হওয়ার কিরকম আগ্রহী ছিল, আগ্রহ ছিল তাদের ভিতরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করতেছিলেন, তো বলেন যে হঠাৎ হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলেন। হযরত উম্মে হারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠে হাসতেছেন, কারণটা কি? বলে, আমাকে ঘুমের মধ্যে আমার উম্মতের এক জামাতকে দেখানো হয়েছে, তারা আল্লাহর রাস্তায় সমুদ্র সফর করতেছে। তো বলে যে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যাতে আমিও ওই জামাতের মধ্যে সামিল হইতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। এরপরে হুজুর আবার আরাম করলেন, আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে উঠে বসলেন। হযরত উম্মে হারাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার কেন হাসলেন? বলে, আমাকে আমার উম্মতের আরেক জামাত দেখানো হয়েছে যে তারা সমুদ্র সফর করতেছে আল্লাহর রাস্তায়, এবং তারা এই সামুদ্রিক নৌকার মধ্যে অথবা জাহাজের মধ্যে এইভাবে তারা বসে আছে যেন বাদশাহরা যেরকম ইতমিনানের সঙ্গে সিংহাসনে বসে। তো উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেছেন যে আমি যেন এই জামাতেও সামিল হইতে পারি। হুজুর বললেন যে না, তুমি প্রথম জামাতে। এটার অর্থ এই না যে কোন মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতে নিষেধ করতেছেন, আল্লাহর রাস্তায় যেতে নিষেধ করতেছেন, একবার গেছে আবার কেন যাবে, এটা নয়। উদ্দেশ্য এটাই ছিল যে তুমি তো প্রথম সফরের মধ্যেই তোমার ইন্তেকাল হয়ে যাবে, দ্বিতীয় সফরের সুযোগ তো তোমার আসবেই না, দ্বিতীয় জমাতে যাওয়ার মতো তোমার সুযোগই হবে না, এটা বোঝানোর উদ্দেশ্য ছিল। তো যাই হোক, মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এভাবে তাদেরকে তশকিল করা এবং তাদেরকে আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য তাদের দিলের ভিতরে আগ্রহ পয়দা করা। আর বলেন যে পঞ্চম কাজ যেটা হবে সেটা হল যে রোজানা মশওয়ারা করবে, রোজানা মশওয়ারা করবে যে আগামীকাল কিতাবকে পড়বে, আগামীকাল ছ নম্বরের মুজাকারা কে করবে, সেই সমস্ত বাকি আমলগুলা কে কে করবে, কে কোনটা করবে, এটার মশওয়ারা করবে। যেমন মসজিদে পাঁচ আমলের কথা বলা হয়, ঘরের মধ্যে মসজুরাত এবং মহিলাদের জন্য এই দৈনিক পাঁচ আমল তারা করবে। এইভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তালিমের হালকা ফজাইলের তালিমকে এইভাবে হাসিল করবে। মসজিদের মধ্যে ফজাইলের তালিমের হালকাতে বসব, এমনি ভাবে নিজের ঘরের মধ্যেও মা বোনদের জন্য তালিমের হালকা কায়েম করব, আর আল্লাহর রাস্তায় চলা অবস্থায়ও ফজাইলের তালিম। ওই ফজাইলের তালিম তো ইমানেরই মজলিস, কারণ এই তালিমের মধ্যে, এই তালিমের দ্বারা আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন হাসিল হবে, আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন হাসিল হবে। আর এরপরে মেরে মহতরম দোস্ত বলেন যে মাসায়েলের এলেম, তো মাসায়েলের এলেমের জন্য উনি বলেন যে ওলামাদের খেদমতে হাজির হইতে হবে। উনি বলেন, আজমান ইলিয়াস রহমতুল আলী বলতেন যে ওলামাদের জিয়ারতকে এবাদত মনে করো, ওলামাদের মজলিসে জমে বসো, ওলামাদের কাছে যাও, তাদের সঙ্গে সংস্রব রাখো, তাদের সঙ্গে সম্পর্ক রাখো এবং তাদের কাছ থেকে মাসায়েলের এলেমকে হাসিল করো। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই জন্য বলেন যে ওলামাদের মজলিসে যায়া ইলমকে হাসিল করা, এ নয় যে আমি কোনো মেশিনের মাধ্যমে অথবা কোনো প্রচার মাধ্যমের দ্বারা আমি ইলমকে হাসিল করলাম। বলে যে ভাই, এইভাবে ওই ইলমের জিনিস, ইলমের যে হাকিকত, এটা তো কখনোই হাসিল হবে না। এবং ওলামাদের মজলিসে যে কেউ ইলম হাসিল করার জন্য ঘর থেকে বাহির হয়, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয় এবং সমস্ত মখলুক তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। এমনকি বলে যে পানির ভিতরে ভিতরে মাছ পর্যন্ত, পানির ভিতরে মখলুক পর্যন্ত তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। তো মহতরম দোস্ত, এই সমস্ত ফজাইল, এই সমস্ত জিনিসগুলা যেগুলি আল্লাহ পাকের তরফ থেকে সে পাইত, এইটা সে ওই এই সমস্ত প্রচার মাধ্যমে আর এই সমস্ত মেশিনের মাধ্যমে যে ইলম হাসিল করবে এগুলি সবগুলি থেকে সে বঞ্চিত হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝল, ওলামাদের মজলিসে পায়ে হেঁটে যাব এবং তাদের মজলিসে বসব এবং তাদের সঙ্গে মহব্বত রাখব আর তাদের সঙ্গে সম্পর্ক রাখব, তো তাদের কাছ থেকে মাসায়েলের ইলমকে হাসিল করব। উনি বলেন যে ভাই, ইলম তো ওইটাই কি যেটা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছেন, আর যে ইলমের দ্বারা কবরের তিন প্রশ্নের উত্তর তৈয়ার হয়ে যায়। প্রথম প্রশ্ন হলো তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন হলো তোমার দিন কি, তৃতীয় প্রশ্ন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার কি বিশ্বাস। এই জন্য বলেন যে ভাই, যে দুনিয়াতে এই ইলমকে হাসিল করবে আর ইলম মোতাবেক তার জিন্দগিকে গড়বে, তো সে এই ইলমের উপরে ইয়াকিন করবে, তো সে কবরের মধ্যে তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে। আর যে এটাকে মুখস্থ করবে খালি, দিলের মধ্যে ইয়াকিন করলো না, দিলের মধ্যে বিশ্বাস করলো না, তো বলে যে জবানের ইলম আর বলে যে অন্তরের ইলম, ইলম দুই রকম, এক এলম হলো অন্তরের ইলম আর এক এলম হলো জবানের ইলম। তো বলে যে জবানের ইলম কবরের মধ্যে সব মানুষ ভুলে যাবে, জবানে যেটা ছিল এটা সব ভুলে যাবে, সব হারাইয়া ফেলবে, একমাত্র তার অন্তরে যে ইলমকে নিছিল সে ইলমই মেরে মহতরম দোস্তাবুর কবরের মধ্যে বাকি থাকবে। এই ইলম যত আসবে তত তার অন্তর আল্লাহ তাআলার ভয়ে ভীত হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা হওয়া, এটাই এই ইলম অন্তরের মধ্যে আসার চিহ্ন, যে এইটার দ্বারাই বুঝা যাবে যে আমার ভিতরে অন্তরে আমার আমার ভিতরে ইলম হাসিল হচ্ছে, অন্তরের মধ্যে আমার ইলম ঢুকছে, এই ইলম আমাকে নাফা দিয়ে নেওয়া হবে। আর জোবানের ইলম যেটা হবে সেটা তো বনি আদমের জন্য মুসিবতের কারণ হবে, যেটা শুধু জোবানের ইলম হবে, যেটার দ্বারা অন্তরে খোদার ভয় পয়দা হয় না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এক জোবানের ইলম আরেক হলো অন্তরের ইলম। অন্তরের ইলম এটাই যে দিলের ভিতরে ভয় পয়দা হইয়া আল্লাহ তাআলার হুকুমের উপরে তার জিন্দগি চলে, আল্লাহকে ভয় করে সে আল্লাহ তাআলার হুকুমের উপরে জিন্দগি চালাইতেছে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে ইলমকে হাসিল করতে হবে, মাসাইলের ইলমকে ওলামাদের সোহবতের দ্বারা হাসিল করতে হবে, ওলামাদের সংসর্গে যাইয়া যাইয়া হাসিল করতে হবে, ওলামাদের মজলিসে যাব এবং ওলামাদের সঙ্গে দেখা করাকে ইবাদত মনে করব, এটাও ইবাদত, যেমন নামাজ পড়া ইবাদত, ওলামাদের মজলিসে যাওয়া ইলম হাসিল করার জন্য এটাও ইবাদত। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ মাসায়েলের ইলমকে এইভাবে হাসিল করব আর ফজাইলের ইলমকে তালিমের হালকার মধ্যে এইভাবে হাসিল করব। ইসিকে সাথ সাথ আল্লাহ কা জিকির হে জিসকে বগৈর ইলম জুলমত হি জুলমত হে, আমাদের আসাকে মহফুজ হে কি আল্লাহ কে জিকির কে বগৈর ইলম জুলমত হি জুলমত হে, ইয়ানি আল্লাহ তাআলা কে আহকাম পর চলনে কে লিয়ে জো কুওয়াত ও রোশনি চাহিয়ে وہ اللہ کے ذکر سے حاصل ہوگی, اس لیے صبح شام ان تسبیحات کا بہت اہتمام کریں, ایک دفعہ تیسرے کلمے کی سبحان اللہ الحمد للہ ولا الہ الا اللہ اللہ اکبر ولا حول ولا قوۃ الا باللہ العلی العظیم, ایک تسبیح درود شریف کی استغفار کی, یہ صبح شام تسبیحات باوضو اللہ کی متوجہ ہو کر اللہ کے دھیان کے ساتھ چلنے کا اہتمام کریں. افضل ذکر قرآن کی تلاوت ہے کہ اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے, قرآن کی تلاوت سب سے افضل ذکر ہے. فرماتے ہیں عثمان رضی اللہ تعالیٰ عنہ, اگر تمہارے دل پاک ہوتے تو قرآن کی تلاوت سے پیٹ نہ بھرتا. مولانا الیاس صاحب فرماتے تھے صبح تہجد سے پہلے قرآن دیکھ کر پڑھنا سب سے تیز رفتاری سے اللہ کے قرب کا ذریعہ ہے. اور فرماتے تھے میں نے سارے اولاد وظائف کر کے دیکھے لیکن سب سے زیادہ تیز رفتاری سے اللہ کا قرب محسوس کیا صبح تہجد سے پہلے قرآن دیکھ کر پڑھنے میں. اس لیے قرآن کی تلاوت کا خاص طور اہتمام کرو کہ دن بھر دعوت کے کام میں جو مدد ملے گی اس کے لیے دو عمل ہیں, ایک رات کا قیام یعنی تہجد اور ایک صبح تہجد سے پہلے قرآن دیکھ کر پڑھنا. خلافہ راشدین کی ہدایات ملتا ہے, جماعتوں کو یہ کہہ کر بھیجتے تھے کہ یہ دو کام زیادہ کرو گے تو اللہ کی مدد تمہارے ساتھ ہوگی, ایک رات کا قیام اور دوسرے قرآن کی تلاوت. اس لیے میرے دوستوں بزرگ عزیزوں, قرآن کی تلاوت کو لازم پکڑ لو کہ یہ اللہ کی طرف سے نکلا ہوا کلام ہے اور سارے اذکار میں سب سے افضل کلام ہے. کہ فرمایا کہ سارے کلاموں پر قرآن کی طرح فوقیت ہے جس طرح خود اللہ کی ذات اقدس کو اور ذات عالی کو ساری مخلوق پر فوقیت ہے. اس لیے میرے بزرگ دوست عزیزوں, قرآن کی تلاوت کا بہت اہتمام کریں. اور یہ بھی ضروری ہے کہ قرآن کو سمجھ کر پڑھنا یہ قرآن کا حق ہے, بلکہ قرآن کا حکم ہے. اللہ فرماتے ہیں افلا یتدبرون القرآن, کیا یہ قرآن میں غور نہیں کرتے؟ مشرکین مکہ قرآن کو سمجھ کر سنتے تھے, اس لیے قرآن کو سمجھ کر سننا ان کے اسلام میں داخل ہونے کا ذریعہ بنتا تھا. اس زمانے مسلمان کو قرآن سمجھ کر پڑھنے کا شوق نہیں ہے. ساری دنیا کے جھوٹے اخبار اور ساری دنیا کے جھوٹے رسائل اور ساری دنیا کا گند سمجھ کر پڑھتے ہیں, لیکن قرآن کو سمجھ کر پڑھنے کا شوق نہیں ہے. فرماتے تھے علی رضی اللہ تعالیٰ عنہ کہ قرآن کو بغیر سمجھے پڑھنے میں کوئی خیر نہیں ہے. بغیر سمجھے پڑھنے سے اجر تو بے شک مل جائے گا حروف پر, لیکن قرآن کا تاثر اور اس کے کلام کا اثر دل پر جب ہوگا جب قرآن کو سمجھ کر پڑھا جائے. اپنے یہاں کے علماء حق سے پوچھ کر کوئی آسان تفسیر اپنے مطالعے میں ضرور رکھنی چاہیے تاکہ ہم قرآن کو سمجھیں کہ اللہ تعالیٰ ہم سے کیا فرما رہے ہیں. اللہ تعالیٰ نے قرآن میں جگہ جگہ ایمان والوں کو مخاطب فرمایا ہے, یا ایھا الذین آمنوا, یعنی غیروں سے زیادہ مسلمان کو مخاطب کیا ہے اللہ نے. اس لیے میرے دوستوں بزرگ عزیزوں, روزانہ کا معمول بناؤ کہ کچھ قرآن کے ترجمے کو دیکھا کرو کہ اللہ تعالیٰ کیا فرما رہے ہیں, اس سے ہمارے دل اللہ کے کلام سے متاثر ہوں گے. کہ انسان کی فطرت ہے جس چیز کو سمجھتا ہے اس سے متاثر ہوتا ہے, جس کو نہیں سمجھتا اس سے متاثر نہیں ہوتا. اس لیے میرے دوستوں عزیزوں, میں تاکید کر رہا کہ قرآن کا ترجمہ علماء سے پوچھ کر اپنے لیے اپنے مطالعے میں ضرور رکھو, اور یہ علماء حق سے پوچھو کہ کون سی تفسیر ہمارے لیے مناسب ہے اور کون سی تفسیر معتمد ہے. اس طرح ہمیں قرآن کے مضامین سے ہمارے دل متاثر ہوں گے, اللہ کے تاثر سے اللہ کا خوف پیدا ہوگا, اللہ کے خوف سے اللہ کی اطاعت اور اس کے نواحی سے بچنا آسان ہو جائے گا. یہ ہے علم و ذکر کا خلاصہ. فرماتے تھے اللہ کی اطاعت کے دھیان کے ساتھ ہو, یہ علم و ذکر کا خلاصہ ہے, اور یہ سارے کام صرف اللہ کی رضا کے لیے ہوں, اس کے علاوہ کوئی غرض نہ ہو. کیونکہ جو عمل اللہ کے غیر کے لیے ہوگا وہ عمل جہنم میں لے جائے گا. اتنا ریاضی شرک ہے, اپنی نیتوں کو چھوڑتے رہیں. اللہ کے راستے میں نکل کر اگر دنیا کا ارادہ کیا تو حدیث میں آتا ہے کہ دنیا ملے گی اور خوب ملے گی, لیکن آخرت ہمیشہ کے لیے برباد ہو جائے گی. اس لیے صحابہ کرام, اللہ نے صحابہ کو جو دنیا راضی ہو کر دی ہے, صحابہ اس سے بھی راضی نہیں تھے, بلکہ یوں ڈرتے تھے کہ کہیں اللہ نے آخرت کا بدلہ دنیا میں تو نہیں دے دیا, اور آغاز کا اجر آخرت دنیا میں تو نہیں مل گیا کہ آخر میں کہہ دیا جائے الرزقن طیباتکن فی حیاتکم الدنیا. عمر رضی اللہ تعالیٰ نے شہد کے ساتھ پانی اور شہد بھرا ہوا ایک ساتھ نہیں پیا, یہ کہہ کر کہ کہیں اللہ تعالیٰ اس قوم کی طرح ہم محروم نہ کر دیں آخرت سے, کہ فرما دیں الرزقن طیباتکن فی حیاتکم الدنیا, کہ تم دنیا میں مزے اڑا چکے ہو. اس لیے میں نے عرض کیا کہ یہ صحابہ کے اخلاص کی بات تھی کہ وہ اپنے عمل کو آخرت کے لیے محفوظ کرنا چاہتے تھے. اس لیے میرے دوستو عزیزوں, دعوت سے عبادت سے دنیا کا ارادہ بالکل نہ کیا جائے, بلکہ دعوت اور عبادت سے اللہ کی رضا کا اور آخرت کا ارادہ ہی کیا جائے. اللہ تعالیٰ دنیا میں کسی طرح گزارا کروا دیں گے, اصل تو آخرت اور اللہ کی ذات مطلوب ہے. اس طرح ایک ایک عمل میں اپنی نیتوں کو ٹٹولتے رہیں اور ہر عمل کو اللہ کی رضا کی غرض سے کریں, دنیا کی کسی ادنا چیز کا بھی ارادہ نہ کریں. اس طرح ہمارا عمل اللہ کے یہاں قابل قبول ہوگا. کہ حدیث میں آتا ہے کہ ادنا ریاضی شرک ہے, جس عمل میں اخلاص نہ ہوگا وہ عمل منہ پر دے کروا دیا جائے گا. اتنا ہی نہیں ہے بلکہ اللہ تعالیٰ جہنم میں سب سے پہلے ڈالیں گے ان لوگوں کو جنہیں علم حاصل کیا ہے شہرت کے لیے, یہ شہادت کی ہے اپنی غیر اللہ کے راستے میں جان دی ہے شہرت کے لیے, یا جنہوں نے مال تقسیم کیا ہے سخاوت اور سخی کہلائے جانے کے لیے, سخی کو اور شہید اور عالم کو جہنم میں سب سے پہلے ڈالا جائے گا. میرے بزرگ دوست عزیزو, ہمیں اللہ سے پناہ مانگنی چاہیے اور اپنی کسی استعداد پر ہرگز فخر نہ کرنا چاہیے, بلکہ اللہ سے رو کر اخلاص کو مانتے رہنا, اپنی نیتوں کو ٹٹولتے رہنا چاہیے. تو میرے محترم دوست بزرگوں, بولا جائے علم سنگے سنگے ذکر کتھا بولا ہوئی سے علم اور ذکر. علم بولا جائے حضمان علیہ صاحب رحمت اللہ علیہ بولتے ہیں যে এলেম হল জিকির ছাড়া এলেম হল অন্ধকারী অন্ধকার. এলেমের সঙ্গে জিকির লাগবে, জিকিরের দ্বারা ওই এলেমের মধ্যে রোশনি আর আলো পয়দা হবে, নূর পয়দা হবে, যে এলেমের নূরের দ্বারা সে আমল করতে পারবে. এই জন্য বলেন যে এলেমের সঙ্গে সঙ্গে জিকিরও হওয়া চাই, জিকিরের দ্বারা এই এলেমের মধ্যে নূর পয়দা হবে. জিকির ছাড়া এলেম অন্ধকারী অন্ধকার, এই এলেমের মধ্যে কোনো নূর নাই. এই জন্য জিকিরের ইহতেমাম করতে হবে, একদিকে এলম হাসিল করবো আরেকদিকে জিকিরের ইহতেমাম করবো. এই জন্য বলেন যে সকাল সন্ধ্যা অন্তত পক্ষে তিন তসবি আমরা আদায় করি. এক তসবি হল কালমায়ে সুম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই এক তসবি একশো বার. এমনি ভাবে জোর শরীফ একশো বার, আস্তাগফিরুল্লাহ একশো বার, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাই একশো বার. এমনি ভাবে রোজানা আমরা মেরে মহতরম দোস্তা বুঝব এই তিন তসবি সকাল সন্ধ্যা এটার ইহতেমাম করবো, এবং এদেরকে আমরা খুব যত্ন সহকারে খুব এখলাসের সঙ্গে এবং খুব ধ্যানের সঙ্গে আমরা আদায় করবো, বেধ্যানের সঙ্গে নয়, এরকম ভাবে অন্যান্য জিনিস চিন্তা করতে করতে নয়, সারা দুনিয়া দেখতেছি আর আমি হাতে তসবি নিয়ে ওগুলি পড়তেছি না, খুব ধ্যানের সঙ্গে একাগ্রতার সঙ্গে আমরা এই তসবিগুলি আদায় করি সকাল বিকাল. আর এমনি ভাবে কোরআনের পাকের তেলাওয়াত করি, কোরআনের পাকের তেলাওয়াত সবচেয়ে উত্তম জিকির বলা হয়েছে, কারণ কোরআন আল্লাহ তাআলার জাত থেকে, আল্লাহ তাআলার আল্লাহর কালাম আল্লাহ থেকে বের হয়ে আসে. যেরকম আল্লাহ তাআলা তার মর্যাদা যেমন সমস্ত সৃষ্টির উপরে, এমনি ভাবে আল্লাহর কিতাবের মর্যাদাও দুনিয়ার সমস্ত কথার উপরে. তো আল্লাহ তাআলার কিতাব কোরআনকে আমরা তেলাওয়াত করি এবং কোরআনকে পড়ি, রোজানা কোরআন শরীফ পড়ি. উনি বলেন যে ভাই আল্লাহ যারা তৌফিক দেয় রাত্রে উঠি তাহাজ্জুদের এহতেমাম করি এবং রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি, আর তাহাজ্জুদের পরে শবে সাদেকের পূর্বে আমরা কোরআনকে দেখে দেখে পড়ি, কোরআনকে দেখে দেখে তেলাওয়াত করি. তখন হুজুর আলী আসাব রহমতুল্লাহ আলী উনি বলছেন এই কথা যে আমি অনেক রকম জিকির ইত্যাদি করে দেখছি যে এত দ্রুত অগ্রসর হওয়া যায় না আল্লাহ তাআলার নিকটে, যতখানি ভোর রাত্রে শুভে সাদেকের সময় আর শুভে সাদেকের আগে ফজরের আগে দেখে দেখে কোরআন পড়ার দ্বারা যত দ্রুত গতিতে আল্লাহর দিকে অগ্রসর হয় মানুষ. এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব ওই সময় কোরআন শরীফ দেখে দেখে পড়ার আমরা এহতেমাম করি. এই জন্য কোরআন শরীফ করতে আওয়াজ করি, তিন তসবিও আমরা আদায় করি, কোরআন আল্লাহ তাআলার কালাম. তো এই জন্য উনি বলেন যে কোরআনকে বুঝে পড়া চাই, বোঝার জন্য কি উপায় হবে? বলে যে আমাদের এলাকার মধ্যে হাক্কানি ওলামায়ে কেরাম আছেন, ওনাদের কাছে যে জিজ্ঞাসা করি যে আমি কোরআনের বাংলাতেও আজকাল অনেক কোরআনের তফসির পাওয়া যায় কিন্তু আমি নিজের ইচ্ছা মতো একটা জিনিস একটা কিতাবকে নিয়ে পড়া শুরু না করি, বরং হাক্কানি ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করি যে কোন তফসিরটা পড়লে আমার দ্বারা আমি উপকৃত হইতে পারবো, ওরা যেটা বলে দেন সেটাকে আমরা পড়ি, কোরআনকে বুঝে পড়ি। দুনিয়ার সব রকম পত্র পত্রিকা, মিথ্যা পত্র পত্রিকা এগুলি পড়ি আর এগুলিকে খুব ভালো বুঝি আমরা, আর আল্লাহ তাআলার কালামকে আমরা কিছুই বুঝি না। যে আল্লাহ তাআলার কালাম যখন বুঝি না তো এটার দ্বারা আমি আমার অন্তর কিভাবে প্রভাবিত হবে? এই জন্য বলেন যে বেশক না বুঝে পড়ার দ্বারাও আজর স্বভাব থেকে খালি নাই, আজর স্বভাব অবশ্যই মিলবে, কিন্তু এই কোরআনকে যখন বুঝে পড়ব তখন এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চাইতে চাইতেছেন আমার কাছে। বহুবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, অর্থাৎ ঈমানওয়ালাদেরকেই সম্বোধন করতেছেন। তো আল্লাহ তাআলা আমাকে কি বিষয়ে সম্বোধন করতেছেন আমি কিছুই বুঝি না, এদের কেমন হইল? এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব উনি বলেন যে কোরআনকে বুঝে তেলাওয়াত করা চাই এবং এটার মধ্যে ফায়দা বেশি হয়। দালিল দিয়ে জানু বলছেন যে কোরআন না বুঝে পড়ার মধ্যে কোনো খায়ের নাই, ভালাই নাই, তার মানে কোরআন না বুঝে পড়ার মধ্যে অন্তরের মধ্যে কোন রকম আসর পড়ে না, মানুষ কিছুই বুঝে না যে আল্লাহ তাআলা কি বলল, আল্লাহ আমার কাছ থেকে কি চাইতেছেন, যখন সে কোরআনকে বুঝবে তখনই সে তার অন্তর প্রভাবিত হবে কোরআন থেকে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, এক তো কোরআনের পাকে তেলাওয়াত করি, দ্বিতীয় হল মেরে মহতরম দোস্ত কোরআনের পাককে বুঝে পড়ি। বুঝে পড়ার জন্য খবরদার, একথা কখনোই আমরা মনে না করি যে আমরা নিজেরাই বুঝবো, যে কোনো একটা তফসির নিয়ে পড়া শুরু করে দিলাম আমি বুঝবো না। আমরা হকানি ওলামা কেরামের শরণাপন্ন হই এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসা করি যে আমি কোন তফসিরটা পড়বো, যেটা পড়লে আমার জন্য সহজ হবে, আমি সহজে বুঝতে পারবো, ওনারা যেটা বলে দিবেন সেটাই পড়বো আমরা। তুমি এরকম আচরণ দোষটা বুঝবো, এভাবে কোরআন পড়বো আর কোরআনকে বুঝে পড়বো, তসবি হাতের এহতেমাম করবো, আর এর সাথে সাথে মেরে মহতরম দোস্তা বুঝবো যে নিজের নিয়তকে সহি করব। এবাদতের মধ্যে হোক, দাওয়াতের রাস্তায় চলতেছি হোক, যে কোনো আমলই আমি করতেছি, প্রত্যেক আমলের মধ্যে আমার নিয়ত এটাই হবে যে আমি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য করতেছি, দুনিয়ার কোনো জিনিসের উদ্দেশ্য আমি করতেছি না। বলে যে দুনিয়ার উদ্দেশ্য করবে সে শুধু দুনিয়াই পাবে, আখেরাতে তার কোনো অংশ নাই, আখেরাতে কোনো অংশ নাই। এই ইবাদত দ্বারা যদি সে দুনিয়ার উদ্দেশ্য করে তো সে দুনিয়া হয়তো পাইতেও পারে, কিন্তু আখেরাতে কিছুই পাবে না সে এটার দ্বারা। এই জন্য নিজের নিয়তকে সব সময় যাচাইয়ের মধ্যে রাখতে থাকি, যাচাই করতে থাকি যে আমার নিয়ত সহি আছে কিনা, ঠিক আছে কিনা। মেরে মহতরম দোস্তা বুঝব, আল্লাহর রাস্তায় চলতেছি তা আমার নিয়তকে যাচাই করি, আমি দাওয়াতের রাস্তায় চলতেছি আমার নিয়তকে যাচাই করি, আমি এবাদত বন্দেগী করতেছি আমার নিয়তকে আমি যাচাই করি। কারণ নিয়তকে, নিয়ত যখন গলত হয়ে যায়, নিয়ত যখন, নিয়তে যখন দুনিয়া উদ্দেশ্য হয়ে যায়, তো বলে যে সে দুনিয়া যতটুকু তার তকদিরে আছে ততটুকু তো সে পাবে, আখেরাতে এই দিনের কামের দ্বারা এই এবাদতের দ্বারা সে কিছুই পাবে না। খালি কিছুই পাবে না নয়, বরং আখেরাতে এই নিয়ত সহি না হওয়ার কারণে দোজখে নিক্ষিপ্ত হবে। মানে যে একজন শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এর চেয়ে বড় নেক আমল আর কি হইতে পারে? আল্লাহর রাস্তায় সে জান দিয়ে দিছে, তো সে তাকে হাজির করা হবে, আর সে যখন হাজির হবে তো আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি তো দুনিয়াতে জান দিছে না এই জন্য যাতে দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলে, তোমাকে খুব খুব বীর বীর বলে তোমাকে, তো তোমাকে বাহাদুর দুনিয়াতে বলা হয়েছে, যেটা তুমি চাইছিলা তাহলে আজ তোমার আমার কাছে তোমার পাওনা কিছুই নাই, তাকে দোজখে নিক্ষেপ করা হবে। একজন শহীদকে দোজখে নিক্ষেপ করা হবে, একজন আলেমকে দোজখে নিক্ষেপ করা হবে যদি সে এলেমকে দুনিয়ার উদ্দেশ্যে হাসিল করে থাকে, আল্লাহকে রাজি করার জন্য হাসিল না করে থাকে। তো আল্লাহ তাআলা বলবেন তুমি যে দুনিয়াতে নাম যশ হাসিল করার জন্য এলেম শিখছি না, তোমার মানুষে খুব নাম করছে, তাহলেই তোমার পাওনা তুমি পেয়ে গেছ, আর আমার কাছে তোমার জন্য কিছুই নাই, তাকেও দোজখে নিক্ষেপ করা হবে। একজন দানশীল ব্যক্তি খুব দান করে, মেরে মহতরম দোস্ত, সে যদি এই সমস্ত দানের দ্বারা দুনিয়াকে উদ্দেশ্য বানায়, দুনিয়ার কোনো নাম যশ উদ্দেশ্য বানায়, তো সে দুনিয়াতে মানুষ তাকে খুব উপাধি দিয়ে দিবে, বলে দানবীর, দানশীল, কত কিছু বলবে মানুষ, বলে এইটাই তার পাওনা হবে। কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি যা চাইছিলা তা তুমি দুনিয়াতে পেয়ে গেছিলা, আজ তোমার কোনো পাওনা নাই, তাকেও দোজখে নিক্ষেপ করা হবে। তুমি এর মহতরম দোস্তা বুঝুক, বড় বড় আমল মানুষ করবে কিন্তু নিয়ত সহি না হওয়ার কারণে, নিয়ত ঠিক না হওয়ার কারণে সে এই সমস্ত আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে কিছুই পাবে না। এই জন্য আমাদেরকে আমলের সঙ্গে সঙ্গে এবাদত করি, চাই দাওয়াতের মেহনত করি, বড় বড় আমল করি, যে কোনো আমলই করি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল করি, মেরে মহতরম দোস্তা বুঝুক, সব আমলের মধ্যেই আমার নিয়ত ঠিক করা চাই যে আমি আল্লাহকে রাজি করাই উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য নাই আমার। যখন আল্লাহকে রাজি করার জন্য উদ্দেশ্য হবে, তো এইটা আল্লাহ তাআলা একেবারে ক্ষুদ্র আমলেরও বিশাল পুরস্কার আল্লাহ তাআলা দিবে। এক বড়ি সিফাত ইকরাম হে যে সারি ইবাদাত কো কিয়ামত কে দিন হক ওয়ালো কে জিম্মে, হক ওয়ালো কে হক মে চলি জায়েঙ্গি, ওর ইস আবিদ কো দুসরো কে হক কে বদলে জাহান্নাম মে ডাল দিয়া জায়েগা। یہ حق والوں کے گناہ لے گا اپنے ذمے, اور جتنی عبادتیں کی ہیں اس نے اللہ کو راضی کرنے کے لیے اخلاص سے, وہ ساری مقبول عبادتیں حق والے لے اڑیں گے. اس لیے میرے دوستو عزیزو, حقوق العباد کا مسئلہ حقوق اللہ سے بہت زیادہ اہم ہے. اللہ تعالیٰ اپنا حق جس کے لیے جائیں گے معاف کر دیں گے, لیکن حقوق العباد اللہ کے یہاں معاف نہ ہوں گے. عباد تو بہت اونچی چیز ہے, انسان تو سب سے اعلیٰ اور افضل اور سب سے زیادہ اکرم مخلوق ہے. اگر ایک بغیر سینگ والی بکری کو سینگ والی بکری نے مارا ہے, تو اس کا بھی بدلہ دینے کے لیے اللہ تعالیٰ ان بکریوں کو قیامت میں زندہ لائیں گے اور ان سے بدلہ دلوائیں گے. تو پھر بتاؤ کہ انسان کا بدلہ دیے بغیر کیسے چھوڑ دیا جائے گا؟ وہاں بدلہ دینے کے لیے مال اور اسباب نہ ہوں گے, بلکہ وہاں بدلہ دینے کے لیے سوائے مقبول اعمال اور مقبول عبادات کے کچھ نہ ہوگا. اس لیے میرے دوستو عزیزو, ہم اس بات کی پوری کوشش کریں کہ ہمارے ذمے کسی کا حق باقی نہ ہو. ان حقوق کی ادائیگی کی مقصد کے لیے اللہ کے راستے میں نکل کر اجنبی لوگوں کی خدمت کرنا ہے. یہ خدمت اپنی تربیت کے لیے ہے, خدمت اپنی تربیت کے لیے ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا ایک صحابی سے جن کا نام تھا اقسم بن جون, فرمایا اقسم اللہ کے راستے میں نکلا گیا اپنے قوم کے علاوہ کے ساتھ. اللہ کے راستے میں ہم نکل رہے ہیں, اجنبی لوگ ہمارے ساتھ ہیں, کوئی ہمارے محلے کا نہیں ہے, کوئی ہمارے ملک کا نہیں ہے, گورے ہیں اور کالے ہیں, مختلف زبانوں کے لوگ ساتھ نکلے ہیں. میرے دوست بزرگو, قومیں مختلف, شکلیں مختلف, رنگ مختلف, زبانیں مختلف, اس طرح اجنبی لوگوں کے ساتھ نکل کر ان کی خدمت کریں گے. اللہ رب العزت اس سے ہمارے اندر توازن پیدا فرمائیں گے, اپنوں کا حقوق ادا کرنے کی استعداد پیدا ہوگی. اس لیے اللہ کے راستے میں نکل کر اپنے آپ کو خدمت کے لیے خود پیش کریں. حضور اکرم صلی اللہ علیہ وسلم صحابہ کے ساتھ اللہ کے راستے میں ہوتے تو آپ خدمت کے لیے اپنے آپ کو خود پیش کرتے. کام تقسیم ہو گئے, بکری کون کاٹے گا, گوشت کون بنائے گا, کھانا کون پکائے گا, آپ نے فرمایا جنگل سے کھانا پکانے کی لکڑی میں چن کر لاؤں گا. آپ سب سے بڑے, مگر آپ نے سب سے نیچا کام, سب سے مشکل کام یہ آپ نے اپنے ذمے خود لیا. اس لیے میرے بزرگ دوست عزیزو, اگر حضور اکرم صلی اللہ علیہ وسلم جنگل سے چن کر لا سکتے ہیں تو ہماری کیا حیثیت ہے؟ ہم اللہ کے راستے میں نکل کر خدمت کے کسی عمل کو اپنی حیثیت سے نیچا سمجھیں. اعمال دعوت, اعمال نبوت ہیں جو ہماری تربیت کے لیے ہیں. اس لیے اللہ کے راستے میں نکل کر ہمیں خدمت کے لیے اپنے توازو پیدا کرنی ہے. ایک حدیث میں فرمایا, اللہ کا تعلق بندے سے, بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہتا ہے جیسے کہ دوسروں سے خدمت نہیں لیتا. ایک اہم اور سب سے بنیادی اصول یہ ہے کہ اپنے آپ کو ہدایا ہی باتوں سے, غیبتوں سے, اور خاص طور پر ان چیزوں سے جو ہم سے متعلق نہیں ہیں, ہم اپنے آپ کو ان سے بچائیں. اپنے آپ کو تین کاموں کے اندر مشغول رکھیں, دعوت میں, عبادت میں, تعلیم میں. بس یہی تین کام کرنے کے اصل ہیں, دعوت, عبادت اور تعلیم, یہ تین کام کرنے کے اصل ہیں. فرماتے ہیں عمر رضی اللہ تعالیٰ عنہ, اگر دنیا میں یہ تین کام نہ ہوتے, پہلا کام اللہ کے راستے پھرنا دعوت دینے کے لیے, اور دوسرا کام اللہ نبی پر لمبے لمبے سجدے کرنا, اور تیسرا کام ان گھروں کو میں جم کر بیٹھنا, اگر یہ تین کام نہ ہوتے, حضرت فرماتے ہیں میں دنیا میں رہنا پسند نہ کرتا. یعنی تین کام دنیا میں کرنے کے اصل تھے جن کو امت نے اصل نہ سمجھا, اللہ کے راستے میں پھرنا اور اللہ کے نبی پر لمبے لمبے سجدے کرنا اور ان گھروں کو میں جم کر بیٹھنا. اس لیے میرے بزرگ دوست عزیزوں, لا یعنی باتوں سے اپنے آپ کو بہت بچانا ہے, یعنی باتوں سے بہت بچانا ہے. بلکہ فرمایا حضور اکرم صلی اللہ علیہ وسلم نے احد کے میدان میں شہید ہونے والے صحابی کو ان کے گھر پہنچایا گیا, ان کی والدہ ان کے چہرے مدی پہنچتے ہوئے کہنے لگی, اے میرے بیٹے یہ جنت مبارک ہو. حالانکہ جنت میں کیا شک تھا, صحابی ہونا, شہید ہونا احد کے میدان میں. آپ نے فرمایا ان کی والدہ سے, تم نے اس کو پہلے جنتی کہہ دیا, تمہیں کیا معلوم کہ اس نے اللہ کے راستے میں نکل کر کوئی لایانی بات کی ہو؟ اس لیے میرے دوستوں بزرگوں, ہمارا وقت صرف تعلیم میں, عبادت میں یا دعوت میں گزرے, اس کے علاوہ اور کسی کام میں وقت نہ لگائیں. کھانے پینے میں کم سے کم وقت لگے, سونا بقدر ضرورت ہو, کھانا بقدر ضرورت ہو. ہم ایک ایک امتی کو اللہ سے جوڑنے اور خود اللہ سے تعلق قائم کرنے اور دین سیکھنے کے لیے نکل رہے ہیں. حضرت فرماتے تھے اللہ کے راستے میں نکل کر دنیا کی باتیں کی تو پہلے سے زیادہ دنیا کی محبت لے کر لوٹو گے. اس لیے ہمیں اللہ کے راستے میں نکل کر اپنے آپ کو انہی آماج کا اپنے آپ کو پابند بنانا ہے. تو میرے محترم دوست بزرگوں مانے بھائی بڑے نمبر والے اقرام نمبر بڑے ہو جائے جی آمار ذمہ کارو حق باقی نہ تھکے ارے مخلوق حق منشر حق এটা কি আদায় করে দিই, তাহলে কিয়ামতের দিন বলে যে আমার কবুল এবাদত আরেকজনে নিয়ে যাবে, যে এবাদত আমার কবুল হয়েছে আল্লাহর কাছে, যেটা কবুল হয় না এটা তো কোনো এদের তো কোনো গণ্যই হবে না, যেটা কবুল হয়েছে এটাই যার হক আমি দুনিয়াতে নষ্ট করছি, যার হক আমি মেনে রাখছি, সে আমার কাছ থেকে আমার এই কবুল এবাদতের যে এবাদত সে নিয়ে যাবে সেখান থেকে, এবং খালি হাত হয়ে যাবে মানুষ, বরং মনের গুণাকে নিজের মাথায় চাপিয়ে নিয়ে সে দুদকে চলে যাবে. এই জন্য মেরে মহতরম দোস্ত হুকুকুল্লার চেয়ে বেশি গুরুত্ব রাখে হল হুকুকুল এবাদ, এক হল আল্লাহর হক আরেক হল বান্দাদের হক. বলে যে ভাই বান্দাদের হক এটা আল্লাহর হকের চেয়েও বেশি, এই জন্য যে আল্লাহর হক তো আল্লাহ তারা যাকে ইচ্ছা যাকে খুশি মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক যদি কেউ যে নষ্ট করে থাকে আর বান্দার হক যদি নিজের জিম্মায় লইয়া থাকে তাহলে এটা তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে মাফ করবেন না, যে হক ওয়ালা সে মাফ না করলে মাফ হবে না. আর কিয়ামতের দিন এমন কঠিন দিনে কে কাকে মাফ করবে, প্রত্যেকে চাইবে অন্যের কাছ থেকে নেওয়ার জন্য. এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে এই ইকরামের নম্বরের দ্বারা উদ্দেশ্য হলো এটাই যে ভাই আমার জিম্মায় কোনো বান্দার কোনো মখলুকের হক আমার জিম্মায় না থাকে, কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফ করবেন, প্রত্যেক হকওয়ালাকে তার হক দেওয়াই দিবেন, সেখানে টাকা পয়সা কিছুই থাকবে না, শুধু মানুষ যা কিছু আল্লাহর জন্য করছিল সেটাই সেখানে থাকবে, ওইটাই ওই হকওয়ালাকে দিয়ে দেওয়া হবে. এ হাজারকে বলেন যে দুইটা বকরি যে বলে যে একটা সিংওয়ালা ছিল একটা সিং ছাড়া সিংবিহীন ছিল, সিংওয়ালা বকরি দুনিয়াতে যদি সিংবিহীন বকরিকে গুতা মেরে থাকে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে জিন্দা করবেন এবং তাদেরকে বদলা দেওয়াই দিবেন. এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ এরপরে তাদেরকে মাটির সঙ্গে মিশাই দিবেন. এই জন্য ভাই বলে যে ভাই বান্দার হক সম্পর্কে অত্যন্ত হুঁশিয়ার থাকা চাই, আর আল্লাহর রাস্তায় বের হয়ে আমরা প্রত্যেকে অন্যের খেদমত করি, বলে যে আমি আমার চেয়ে ছোট আমার চেয়ে কম দরজার লোক বিভিন্ন রকমের লোক তাদের সঙ্গে অপরিচিত লোক তার খেদমত করি, বলে এই খেদমতের দ্বারা আমার ভিতরে তাওয়াজু পয়দা হবে আর আমার ভিতরে বিনয় পয়দা হবে. দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাম রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন এই কথা যে আকসাম তুমি তোমার বংশের লোক ছাড়া অপরিচিত লোকদের সঙ্গে আল্লাহর রাস্তায় বের হও, তোমার আখলাক উন্নত হয়ে যাবে. মেরে মহতরম দোস্ত বুজুর্গ যখন অপরিচিত লোকের কেউ খেদমত করে বলে যে সে তো আল্লাহর জন্যই করে, এই জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে জামাত বন্দী হয়েছি আমি, কেউ কালো কেউ সুন্দর কেউ পরিচিত কেউ অপরিচিত, বলে যে আমি সকলের খেদমত করতে বলা হই, এই খেদমত করার দ্বারা আমার ভিতরে বিনয় পয়দা হবে. খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাস্তায় বের হয়ে খেদমত করতেছেন আর ছোট্ট খেদমত করতেছেন, বলে যে আল্লাহ রাস্তায় এক জায়গায় বলে যে খানা পিনার প্রয়োজন হল, তো কেউ বলল আমি বকরি জবাই করব, কেউ বললো আমি গোশত টুকরা করব, কেউ বলল যে আমি রান্না করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তো সবাই যখন সব কাজ নিয়ে নিছে তো আমার জিম্মায় কিছু হওয়া উচিত, তা আমি জঙ্গল থেকে লাকড়ি টুকাই আনব. তুমি এর মহাজন সবচেয়ে ছোট কাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিম্মায় নিয়ে নিলেন, উম্মতকে শিখাইতেছেন কে এরকম ভাবে খেদমত করো, মখলুকের খেদমত আল্লাহর বান্দাদের খেদমত করা নিজের জিম্মায় নিয়ে এলো তো তোমার ভিতরে বিনয় পয়দা হবে, আল্লাহর রাস্তায় বের হয়ে এই জিনিসের মস্ক করব. আরেকটা জিনিস হলো যে ভাই উনি বলছেন আল্লাহর রাস্তায় বের হয়ে আমরা লায়ানি কাজ অনর্থক কাজ থেকে আমরা যেটা না দুনিয়ার ফায়দা না আখেরাতের ফায়দা এই এই সমস্ত কাজের মধ্যে আমরা মশগুল হব না, বরং আল্লাহর রাস্তায় তো তিনটা কাজই আমরা মশগুল হব, হয় দাওয়াত আর না হলে তালিম আর না হলে নামাজ, দাওয়াত ইবাদত আর না হলে দাওয়াত ইবাদত তালিম, এই তিন কাজের মধ্যে আমরা আমাদের সময়কে কাটাবো আর কোনো কাজের মধ্যে নয়। বলে যে তোমার রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেন, বলে তিনটা কাজ যদি দুনিয়াতে না থাকতো তাহলে আমি দুনিয়ায় থাকাই পছন্দ করতাম না, এক হলো আল্লাহর রাস্তায় বের হওয়া, আরেক হলো বলে যে লম্বা লম্বা সিজদা করা, আর একটা হলো তালিমের হালকা, ইলমের হালকায় জমে বসা। এই তিন জিনিস যদি না হইতো তাহলে আমি দুনিয়ায় থাকাই পছন্দ করতাম না। এই জন্য আমরা আল্লাহর রাস্তায় চলছি, আমরা আল্লাহর রাস্তায় চলা অবস্থায় এই তিন কাজের মধ্যে নিজেকে মশগুল রাখবো। কোন অনর্থক কাজ, বেহুদা কাজের মধ্যে যার না দুনিয়া ফায়দা না আখেরাতে ফায়দা, এমন কাজে আমরা কখনোই মশগুল হব না। ফলে ওহদের ময়দানে একজন শহীদ হয়েছেন, ওহদের ময়দানে তার লাশকে মদিনাতে আনা হয়েছে, তার মা তার মুখের উপর থেকে ধুলাবালি মুছতেছিলেন আর এই কথা বলতেছিলেন, হে অমুক তোমার জন্য জান্নাত মোবারক হোক। রসুল্লাহ সাল্লাম শুনে বললেন, তুমি এরকম কথা কিভাবে বললা? হইতে পারে সে এমন কোন অর্থক কাজ করছে, রায়ানি কাজ করছে, যেটার কারণে সে আখেরাতে জান্নাতে যাইতে বাধাপ্রাপ্ত হবে। তো কাজী মেরে মহতরম দোস্ত, একজন সাহাবি আবার ওহদের ময়দানে শহীদ, তার সম্পর্কে রসুল্লাহ সাল্লাহের কথা বলতেছেন যে লায়ানি কাজ তা জান্নাতের পথে বাধা হইতে পারে। কাজে এরকম কথা তাকে বলা যাবে না যে তুমি জান্নাতে চলে গেছো, জান্নাতি হয়ে গেছো। তো এই জন্য মেরে মহতরম দোস্ত, লায়ানি কাজ, অনর্থক কাজ, এই সমস্ত কাজ বলে যে মেরে মহতরম দোস্ত বুঝব তখনই হয় যখন কিনা আমরা করণীয় কাজে মশগুল না হই। করণীয় কাজ তো ওই তিনটাই ছিল যে এবাদত, দাওয়াত আর তালিম, ইলম হাসিল করা। বলে যে এই তিন কাজ ছাড়া আর কোন কাজে আমাদের সময় ব্যয় না। আল্লাহকে রাস্তে কি নকল হরকত, ইয়ে দিন কি হায়াত কা মসনুন তরিকা হে, ইসি নকল হরকত পর দিন দুনিয়া মে কায়েম রহা হে। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনি উম্মত কো মুতাহরিক বানাযা থা, উম্মত কা জুমুদ ইয়ে ইস উম্মত কা কাম নহীঁ থা। ফরমাতে থে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আহলে আরব, হযরত ফরমাতে থে এ আহলে আরব, হিজাজে মুকদ্দাস তোমারে রহনে কি জগা নহীঁ হে, হিজাজে মুকদ্দাস তোমারে রহনে কি জগা নহীঁ হে। ফরমাতে থে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা মদিনা মে রহনে ওয়ালোঁ সে হালাঁকি ইয়ে হরমেন সবসে মুকদ্দাস মকাম হে। ফরমাতে থে ইয়ে তোমার রহনে কি জগা নহীঁ হে, ইয়হাঁ তোমারা কিয়াম তো ইতনি দের কে লিয়ে হে জিসমে কোই সওয়ার আপনে ঊঁট কো চারা দেনে কে লিয়ে থোড়ি দের কে লিয়ে কিয়াম কর লেতা হে, ইয়ে তোমারে লিয়ে, ইয়ে তোমারে লিয়ে থোড়ি দের কে কিয়াম কি জগা হে, কে তুম থোড়ি দের ইয়হাঁ ইসলিয়ে ঠহর যাও কে আপনে জানওয়ার কো চারা দো ওর ইয়হাঁ সে আগে নিকল যাও। ফরমাতে থে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজাজ মুকদ্দাস তোমারে রহনে কি জগা নহীঁ হে। ইসলিয়ে মেরে দোস্ত আজিজো, ইয়ে বাত আচ্ছি তরহ ইয়াদ রাখনা, আল্লাহ কে রাস্তে মে নিকল কর আমল কি ফজিলত হরমেন কি ইবাদত সে বদর জাহাজ জিয়াদা হে, বদর জাহাজ জিয়াদা হে। কুরআন হাদিস সে ভরে হুয়ে হ্যায়, হম জিস রাস্তে মে নিকল রহে হ্যায় ইয়ে রাস্তা আল্লাহ কে নজদীক বহুত আজিম হ্যায়। মানে আর্জ কিয়া আল্লাহ কে রাস্তে কি নকল হরকত, ইয়ে হরমেন কি ইবাদত সে বদর জাহাজ আফজল হ্যায়। আল্লাহ নে কুরআন মে সাফ ফরমা দিয়া, ফাফদল আল্লাহুল মুজাহিদিন আলাল কায়েদিন আজরান আযীমা, আল্লাহ কে রাস্তে মে নিকলনে ওয়ালা, আল্লাহ কে রাস্তে মে নিকল কর আমল করনে ওয়ালে কা আপকি আমল কি ফজিলত হরমেন কি ইবাদত সে বদর জাহাজ আফজল হ্যায়। ওর ইয়ে ফজিল ইসলিয়ে ফরমাই, ওর ইয়ে ফজিল ইসলিয়ে ফরমাই হ্যায় তাকে উম্মত আমল কো লেকর হরকত মে রহে। মে আর্জ করতা হুঁ জিম্মেদারি আপনি জাত কি নহীঁ হ্যায় সিরফ, সারি উম্মত কো জাহান্নাম সে বচানা ইস উম্মত কি জিম্মেদারি হ্যায়, ইসলিয়ে ইসকো আল্লাহ কে রাস্তে মে নিকল কর আমল কি ফজিলত জিয়াদা বতাই গই হ্যায়। আপ গৌর করেন জুমা কা দিন আদলা দারা, জুমা কা দিন মাআজ ইবনে জবল রাদি আল্লাহু তাআলা আনহু জুমা কি নামাজ পড়নে কে লিয়ে ঠহর গয়ে। জুমা কা দিন থা, মাআজ ইবনে জবল রাদি আল্লাহু তাআলা আনহু জুমা কি নামাজ পড়নে কে লিয়ে ঠহর গয়ে। হযরত উমর রাদি আল্লাহু আনহু পুছা কে মাআজ তুম আল্লাহ কে রাস্তে মে গয়ে নহীঁ, সুবহ জামাত কো নিকলি হ্যায়, হযরত মাআজ নে আজ কা মুমিনিন জুমা পড়কর চলা যাওঙ্গা তাকে জুমা কি নামাজ মুঝে মিল যায়। হযরত উমর নে ফরমায়া এ মাআজ ক্যা তুম ভুল গয়ে কে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদি আল্লাহু তাআলা আনহু জুমা কি নামাজ পড়নে কে লিয়ে ঠহরে থে, তো হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্যা ফরমায়া থা। মানে ইয়ে ইসলিয়ে আর্জ কিয়া হ্যায় কিসসা তাকে মালুম হো যায়ে কে খুলাফা রাশিদিন কে জামানে তক ভি উম্মত কি নকল হরকত কি ওই আহমিয়ত ওর ওই এহতমাম থা জো আপকে জামানে মে থা। ইসলিয়ে তাকিদ জাহির কর রাহা আল্লাহ কে রাস্তে মে নিকল কর আমল কি ফজিলত ইসলিয়ে জিয়াদা হ্যায় কিউকে আমাল কা তাদিয়া আমল জা আমল কা বন্না নকল হরকত মে হ্যায়, ইস উম্মত কো নকল হরকত পর ডালা গয়া হ্যায়। تو آپ نے فرمایا اللہ رواح سے تم گئے نہیں, عرض کیا کہ صبح جماعت نکلی ہے میں جمعہ پڑھ کر چلا جاؤں گا, آدھے دن کا فاصلہ ہوا. فرمایا تمہارے ماہ جماعت کے درمیان 500 سال کا فاصلہ ہو گیا, اللہ کے راستے کا ایک دن 1000 دنوں کے برابر ہے, 1000 سال کے برابر ہے. آپ فرمایا 500 سال کا فاصلہ ہو گیا آدھے دن میں. امت سمجھتی ہے کہ خیر کے کام میں مال خرچ کر دینا یہ اللہ کے راستے کی نقل حرکت کا بدل ہو جائے گا. آپ نے یہ خیال بھی امت کا صاف کر دیا. فرمایا اللہ کے راستے میں صبح نکلنے والی جماعت کی فضیلت کو تم حاصل نہیں کر سکتے. اگر ساری دنیا کا مال جتنا زمین کے اوپر اور نیچے ہے تم سب اللہ کے راستے میں خرچ کر دو, تب بھی صبح نکلنے والی جماعت کی فضیلت حاصل نہیں کر سکتے. اس لیے میرے دوست عزیزوں یہ فضائل اچھی طرح پڑھو اور اللہ کے راستے میں نکلنے کے فضائل خوب بیان کیا کرو. اللہ کے راستے میں نکل کر 1000 آیات تلاوت کر لینا. حدیث میں آتا ہے من قرأ 1000 آیت فی سبیل اللہ کتبہ اللہ مع النبیین والصدیقین والشہداء والصالحین. اللہ تعالیٰ اپنے راستے میں نکل کر 1000 آیتیں پڑھنے والا اگر سے 3 دن کے لیے ہی کیوں نہ نکلے, اگر 1000 آیتیں خروج میں پڑھ لے گا تو اللہ تعالیٰ اس کو انبیاء صدیقین شہداء صالحین کی جماعت میں لکھ دیں گے. اس لیے اللہ کے راستے میں نکل کر قرآن کی تلاوت کا اہتمام زیادہ کیجیے کہ اس سے قرآن عالم میں زندہ ہوگا. اس کے علاوہ بے شمار فضائل ہیں اللہ کے راستے میں نکل کر عمل کرنے کے. آپ اندازہ کریں کہ صحابہ کی جماعت تیار بیٹھی ہوئی تھی, رات کے منبر اور آپ کے گھر کے درمیان کا حصہ جنت کی کیاری ہے, اور رات کا وقت تھا. صحابہ نے عرض کیا کہ ہم رات یہاں گزار لیں یا صبح نکل جائیں. آپ نے فرمایا رات کو ہی اللہ کے راستے میں نکل کر جنت کے باغوں میں رات گزارنا نہیں چاہتے, جو اللہ کے راستے میں ہے وہ جنت کے باغوں میں ہے. سنا ماریا سب یقین سے فرماتے تھے جو اللہ کے راستے میں ہے وہ جنت کے باغوں میں ہے. اس لیے میرے بزرگوں دوستو عزیزوں اللہ کے راستے میں نکلنے میں جلدی کرو کہ اللہ کے راستے میں نکلنے والا جنت کے باغوں میں ہے. اور یاد رکھو جہاں تک ہو سکے اللہ کے راستے میں پیدل چلنا, کیونکہ اللہ کے راستے میں پیدل چلنا جہنم کی آگ کو حرام کر دے گا. دو عمل ایسے ہیں جو اللہ کے غصے کو سب سے زیادہ ٹھنڈا کرنے والے ہیں, ایک اللہ کے راستے میں پیدل چلنا اور ایک اللہ کے مسجدوں کا اعمال سے آباد رکھتے ہوئے امت کے نامروں میں لا کر جوڑنا. یہ دو عمل اللہ کے غصے کو ٹھنڈا کرنے والے ہیں. بلکہ حدیث میں آتا ہے اللہ کے راستے میں پیدل چلنا جہنم کی آگ کو حرام کر دے گا, اور مسجدوں کو آباد کرنا اللہ کے طرف سے آنے والے طے شدہ عذاب کو ٹال دے گا. یہ حدیث میں دونوں چیزیں حدیث میں ملتی ہیں کہ اللہ کے راستے بدل چلنا جہنم کی آگ کو حرام کر دے گا. جابر رضی اللہ تعالیٰ عنہ نے سارے صحابہ کو جو اپنی سواری میں سوار تھے یہ حدیث سنا دی کہ اللہ کے راستے بدل چلنا سواری کے ہوتے ہوئے بھی یہ اللہ کے غصے کو یعنی جہنم کو حرام کر دینے والا ہے. سارے صحابہ اپنی سواری سے نیچے اتر گئے, اس سے زیادہ بدل چلنے والے کبھی نہیں دیکھے گئے. اس لیے میں تاکید سے عرض کر رہا جہاں تک ہو سکے اللہ کے راستے میں پیدل چلو, سواری بھی ضرور استعمال کر لو ضرورت کے طور پر. لمبی مسافت سواری سے طے کر لینے حرج نہیں جب درمیان میں آبادی نہ ہو. اگر درمیان میں آبادی آئے مسلمانوں کی تو دعوت دیتے دیتے پیدل چلنا یہ سب سے زیادہ مقدم ہے. سواری کا استعمال کرنا حسب ضرورت ہے, ورنہ اللہ کے راستے میں پیدل چلنا قرآن میں بھی مقدم ہے سواری پر. ارزن فناس بالحج یادوک رجالا وعلى كل ضامر یاتیم کل فج عمیق, کہ ابراہیم علیہ السلام سے حج کا اعلان کروا کر سارے مسلمانوں کو بیت اللہ کی طرف پیدل کی ترغیب قرآن بعد میں ہے, اور سواری کا ذکر بعد پیدل کا ذکر پہلے ہے سواری کا ذکر بعد میں ہے. اس لیے میرے بزرگ دوستو عزیزوں جس میں جتنی قوت ہو کوشش کرے کہ اللہ چاہتے ہیں پیدل چلے جو غبار ہوئے گا اس کے بقدر حج چلنے والے کو مشک قیامت میں دیا جائے گا. پیدل چلنے پر جو غبار اڑے گا وہ غبار جنت کو حسن کو بڑھانے کے لیے بطور فرض کے استعمال کیا جائے گا. ابو بکر صدیق رضی اللہ تعالیٰ حضرت اسامہ کی جماعت کو روانہ کرنے کے لیے مدینے سے باہر تک آئے. حضرت اسامہ نے عرض کیا یہ تو آپ سوار ہو جائے میں نہیں جو ڈرتا ہوں. فرمایا اے اسامہ ابو بکر کے کیا نقصان ہے اس میں, اگر جماعت کو روانہ کرنے کے لیے پیدل چلنے پر ہر قدم پر 700 نیکیاں ملے, ہر قدم پر 700 درجے بلند ہوں, ہر قدم پر 700 گناہ معاف ہوں, اس سے کیا نقصان ہے؟ اس لیے جب دیکھو اللہ کے راستے میں نکلنے والی جماعت کو رخصت کرنے پر یہ فضیلت ہے, تو اللہ کے راستے میں خود پیدل چلنے پر کیا فضیلت ہوگی؟ امت کے درمیان سے یہ فضائل ختم ہو چکے ہیں. میں منتخب حدیث کے پڑھنے کی بار بار اس لیے تاکید کرتا ہوں تاکہ امت میں صحابہ کی طرح اس راستے میں پھرنے کا وہ جذبہ پھر عام ہو جائے جو جذبہ صحابہ کے دلوں میں تھا. اس لیے کہ یہ بات تو یقینی بات ہے, جب تک امت صحابہ والی قربانیوں صحابہ والے جذبے سے حرکت میں نہ آئے گی اس وقت تک دنیا میں دینی انقلاب نہیں آئے گا. تبلیغ صرف ذاتی طور پر دین سیکھنے کی تحریک نہیں ہے بلکہ دعوت کا مقصد تھا اور حرکت کا مقصد ہے عالمی سطح پر پورے دین کو دنیا میں قائم کرنا. ایک حدیث میں ضرور بتاتا ہوں کہ ایک حدیث فرمایا کہ سارے کے سارے مسلمان ایک دم کے اعضا کی طرح ہیں. ہم نے ہمیشہ اس روایت کو مسلمان کی جسمانی تکلیف اور مالی نقصان پر ہی محمول کیا ہے. یہ غور کرنا چاہیے کہ جب دنیاوی اعتبار سے سارے کے سارے مسلمان ایک جسم کے اعضا کی طرح ہیں کہ اگر انگوٹھے میں زخم ہو تو اس کے لیے آنکھ جاگے اور سارا بدن اس کے لیے بے چین ہو. کبھی یہ بھی غور کیا کہ ساری کی ساری امت دینی اعتبار سے ایک اعضا کے ایک جسم کے اعضا کی طرح ہے. اگر امریکہ میں رہنے والا مسلمان نماز چھوڑے تو اس کے لیے بنگلہ دیش میں رہنے والا مسلمان بے چین ہو, ہندوستان میں رہنے والا مسلمان بے چین ہو. ہم نے اس طرح کبھی غور نہ کیا اس روایت پر. حالانکہ ابوبکر رضی اللہ تعالیٰ مدینے میں بے چین تھے اس پر کہ اگر زکات کے لیے رسی بھی روکی گئی تو ابوبکر مدینے کو صحابہ سے خالی کر دیں گے, چاہے ازواج مطہرات کے دیکھنے والا کوئی نہ رہے مدینے میں, کہ وہ جن کا نقصان ہو اگر زندہ رہے وہ اس کو برداشت نہیں کر سکتے تھے. اس لیے میرے دوستو عزیزوں میں اس لیے عرض کر رہا ہوں کہ یہ فضائل اللہ کے راستے میں نکلنے کے خوب بیان کرو تاکہ امت میں اس زمانے کے اندر بھی اس راستے میں پھرنے کا وہ جذبہ عام ہو جائے جو جذبہ صحابہ کے دلوں میں تھا. اس لیے میں نے عرض کیا کہ اللہ کے راستے میں جذب سب ہو سکے پیدل چلے. تو میرے محترم دوستو بھائی, رسول پاک صلی اللہ علیہ وسلم امت کے حرکت کرنے والا بنائی چلے, ایک جگہ جمعے تھکنے والا بنان نہیں. اس جن میں رسول اللہ صلی اللہ علیہ وسلم صحابہ کے اللہ راستہ جماعت بنائے بنائے پھر دشن اور زمر فاروق رضی اللہ تعالیٰ ہو عربدر کے ادیش کرا مکہ مدینہ لوگ دل کے ادیش کرا بولچلین جے ہے عرب باشی تمہارے جن میں یہ عرب زمین بسوباسر جن میں نہ ہے যে এখানে তোমরা জমে বসে থাকবে, বরং তোমাদেরকে তোমাদের জন্য তো এই মক্কা মদিনার আরবের জমিন হেজাজ মুকদ্দাস এটা তো তোমাদের জন্য এরকমই যেরকম নাকি একজন লোক সে তার উঠকে খাবার দিবার জন্য কিছু সময় অপেক্ষা করে, সে তার উঠকে খাবার দিবে, উঠ খেয়ে সারলে তারপরে সে সফরে রওনা হয়ে যাবে. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মুতাহারিক বানাইছিলেন, হরকত করতে বলা বানাইছিলেন, যে সারা দুনিয়াতে তারা বিচরণ করতেছে, হরকত করতেছে, জমাত বলে বলে চলতেছে. আজ উম্মত এই হরকত করাকে ভুলে গেছে, জমে গেছে, এক জায়গায় নিজের ঘরে বসে থাকা মানে যে নিজের এলাকায় জমে থাকা এদেরকে মুসলমান মনে করে বসছে. অথচ এই উম্মতকে বানানো হয়েছিল এই জন্য যে উম্মত হরকত করবে, সেই জন্য হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে আরববাসীদেরকে বলতেছেন কথা যে তোমরা ঘরে বসে থাকার জন্য নয় বরং তোমাদেরকে তো সারা দুনিয়াতে নকল হরকত করতে হবে. আমের মহতরম দোস্তা বুজুর্গ শুধু এইটুকুই নয়, বলে যে অল্প সময়ের জন্য দেরি করা বলে এইটাকেও আরো তোমার রাজ্যটা আরো খোলা হয় রাশিদিনের জমানায় এইটাকেও বরদাস্ত করা হইতেছিল না. আজ মহাজ নিজামান রাজিয়াল্লাহু আনহু জামাত বন্দী হইলেন, জামাত সকালবেলায় রওনা হয়ে গেছে, আর তোমার রাজিয়াল্লাহু আনহু তাকে দেখলেন জুমার সময়, বলে যে মহাজ কি হলো তুমি জামাত জামাতে যাও নাই? বলে আমিরুল মুমিনীন আমি জুমার নামাজের জন্য একটু দেরি করছি, জুমার নামাজটা পড়েই রওনা হয়ে যাব. তাহলে তোমার রাজিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ মহাজ, তোমার কি ওই আব্দুল্লাহ ইবনে রাওহার ঘটনা মনে নাই? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘটনা যে তাকে জামাত বন্দী করা হয়েছিল আর তারপরে তার জামাত সকালবেলায় রওনা হয়ে গেছিল, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে মদিনাতে জুমার নামাজের জন্য দেরি করছিলেন, আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলছিলেন এই কথা কি তোমার স্মরণ নাই? উনি বলতেছেন এই কথা যে দেখেন আল্লাহ রাস্তায় দায়ের হওয়ার এরকম রেওয়াজ খোলাফায় রাশিদিনদের জমানায় পর্যন্ত ছিল যে আল্লাহ রাস্তায় দায়ের হতে কেউ দেরি করতেছে এটাকে এই খোলাফায় রাশিদিনদের জমানায়ও অপছন্দ করা হইতেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় তো হইতেই ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সময় দেখে বললেন কে হলো তুমি তোমার জামাতের সঙ্গে গেলে না? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে জুমার নামাজ পড়ার জন্য অপেক্ষায় আছি, আমার কাছে খুব যুদ্ধ গতি সম্পন্ন ঘোড়া আছে, আমি জামাতের সঙ্গে যাই মিলিত হয়ে যাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন দেখো আল্লাহর রাস্তার এক দিন 1000 বছরের সমান, আর তারা অর্ধেক দিন অগ্রসর হয়েছে তোমার থেকে, তার মানে তোমার থেকে তারা 500 বছর আগে চলে গেছে। আমের মহতরম দুষ্টাবদুর্গ মানুষ মনে করে মাল খরচ করে দেওয়া যথেষ্ট হয়ে যাবে, আল্লাহর রাস্তায় আমি নিজে বাইর হওয়ার কি প্রয়োজন? মেরে মহতরম দুষ্টাবদুর্গ সারা দুনিয়ার সমস্ত মাল খরচ করে দেওয়া আল্লাহর রাস্তায় সশরীরে বাইর হওয়ার সমান কোনদিন হইতে পারে না। সারা দুনিয়ার মাল সব খরচ করে দিচ্ছে। আজ আব্দুল্লাহ বাহার জেলার বাড়িতে আসে হুজুর একথা বলছেন যে তুমি যে সকাল থেকে এই দুপুর পর্যন্ত দেরি করলা, তোমার সাথীরা আগে বের হয়ে গেল, বলে যে তারা এই সময়ের মধ্যে যে পরিমাণ রাস্তা অতিক্রম করছে আল্লাহর রাস্তায়, বলে তুমি যদি যে মর্যাদা যে মর্তবা তারা লাভ করছে তুমি যদি সারা দুনিয়ার সমস্ত জমিনের উপরের নিচের সমস্ত সম্পদ খরচ করে দাও তাহলেও তুমি তাদের সমতুল্য হইতে পারবা না। তুমি মনে করেন যে আল্লাহ রাস্তায় চলার আল্লাহ রাস্তায় বের হওয়ার এভাবে আমরা ফাজাইল বয়ান করি এবং এভাবে আমরা ফাজাইলকে শুনি এবং এটাকে দিলের মধ্যে রাখি যে আল্লাহ রাস্তায় বের হওয়ার কি পরিমাণ ফজিলত আর কি পরিমাণ দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাস্তায় হরকত করা, আল্লাহ রাস্তায় চলা, উনি বলেন যে আল্লাহ রাস্তায় চলতে সবচেয়ে উত্তম হল পায়দল চলা, বলে যে পায়দল চলা এর পায়দল চলার চেয়ে উত্তম আর কিছু হইতে পারে না। আল্লাহ রাস্তায় পায়দল চলা, কারণ আল্লাহ রাস্তায় পায়দল চলার দ্বারা যে ধুলাবাড়ি উড়ে মেরে মহতরম দোষা বুঝব এই ধুলাবাড়ি জাহান্নামকে হারাম করে দেয় তার উপরে। জামাতে চলতেছিলেন তো উনি ওনার সওয়ারি থেকে নেমে পায়দল হাঁটতেছিলেন আর পুরো জামাত সওয়ারির উপরে ছিল, তো উনি সবাইকে জোর আওয়াজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শুনিয়ে দিলেন যে আল্লাহ রাস্তার ধুলাবাড়ি আর জাহান্নামের ধোঁয়া একত্র হবে না কোনো দিন। বলে যে এই কথা শোনার সঙ্গে সঙ্গে পুরা জামাত তারা তাদের সওয়ারি থেকে লাফায় নেমে গেল এবং তারা পায়দল হাঁটতে শুরু করে দিল। সেই জন্য মেরে মহান দোষ আল্লাহ রাস্তা যে পায়দল চলার দ্বারা যে ধুলাবাড়ি গায়ে লাগে কেয়ামতের দিন বলে যে এই সমস্ত ধুলাবাড়ি মুস্ক মেশকে রূপান্তরিত হবে, মেশকে যে খুশবু আছে ওই খুশবুতে রূপান্তরিত হবে। আবার যে আল্লাহ রাস্তার এই ধুলাবাড়ি জান্নাতের মধ্যে জান্নাতিদের সৌন্দর্য বর্ধনের জন্য পাউডার হিসেবে ব্যবহার করা হবে। তো আল্লাহ রাস্তার ধুলাবাড়ি কত উঁচা জিনিস, এই জন্য বলে যে আল্লাহ রাস্তায় পায়দল চলা অভ্যাস করি, পায়দল চলার পায়দল চলি পায়ে হাঁটি, এই জন্য আল্লাহ রাস্তায় যাওয়ার ফজিলত খুব বয়ান করি যাতে কিনা মানুষের দিলের ভিতরে আল্লাহ রাস্তায় চলার আগ্রহ পয়দা হয়ে যায় দিলের ভিতরে। বলে যে আল্লাহ রাস্তায় বের হয়ে যদি কেউ 1000 আয়াত তেলাওয়াত করে, চাইছে 3 দিনের জন্য বেরিয়েছে, 3 দিনের মধ্যে সে 1000 কোরআন শরীফের আয়াত পড়ছে, তোমার যে আল্লাহ তাআলা তার নাম নবী সিদ্দিকীন এবং সালেহীন শহীদ শহীদদের খাতায় তার নাম লিখে দিবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব আল্লাহর রাস্তায় রাত্রিবেলা বের হয়ে যাওয়া, বলে যখন জামাত বন্দি হয়েছে তখনই আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়া, বলে যে যে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল সে কি হলো? বলে যে সে জান্নাতের বাগানে প্রবেশ করে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত বানাইলেন, বলে যে হুজুরের হুজরা মুবারক আর হুজুরের মিম্বারের মধ্যবর্তী জায়গা জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা টুকরা সাহাবারা সেখানে বসে আছেন, জমাত বানাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা চিন্তা করতেছেন যে আমরা কি রাত্রে বেরোবো না সকালে যাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা কি চাও না যে এই রাত্রেই তোমরা জান্নাতের বাগানে প্রবেশ করে ফেলো, জান্নাতের বাগানে প্রবেশ করো, জান্নাতের বাগানে ঢুকে পড়ো, রাত্রেই তোমরা জান্নাতের বাগানে ঢুকে পড়ো, এটা কি তোমরা চাও না? তার মানে হলো যে যে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল সে জান্নাতের বাগানে ঢুকে পড়ল। তোমার মহতরম দোস্ত বলব এভাবে আল্লাহর রাস্তায় পায়দল চলে এবং আল্লাহর রাস্তায় বাইর হওয়ার লোকদেরকে তরকিব দেয়, তাদেরকে ফজাইল শোনায়। আল্লাহর রাস্তায় পায়দল চলার মধ্যে যতটুকু জায়গা আমরা আবাদির মধ্যে চলি সেখানে আমরা পায়ে হাঁটে চলি, আর যদি কোন জায়গায় খুব দূরত্ব হয় অনেক দূরে যেতে হয় তো সেখানে সবারিতে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর রাস্তায় যতটুকু পারা যায় আমি ততটুকু পায়দল হাঁটি, পায়ে হাঁটি। তো এই পায়ে হাঁটার দ্বারা আমার পায়ে ধুলাবালি লাগবে, আমার পায়ে আল্লাহর রাস্তার, আমার গায়ে আল্লাহর রাস্তার ধুলাবালি লাগবে, তো এটার কত ফজিলত আমি হাসিল করব। হম আল্লাহ কে রাস্তে মে নিকল রে হিসমে সবসে আহম ও বুনিয়াদি চিজ ও আমির কি ইতাআত হো। মেরে বুজুর্গ দোস্ত আজিজো, ইখতিলাফ-এ-রায় ও তো দৌরে নবুয়ত সে দৌরে খিলাফত ওর হর হর জমানে মে হুয়া হ্যায়, লেকিন ইখতিলাফ-এ-রায় কা কোই হদ নহীঁ সিওয়ায় ইতাআত কে, ইখতিলাফ-এ রায় কা কোই ওর কোই রাস্তা নেই হ্যায়, কোই কোই জরিয়া নেই হ্যায়, তমাম ইখতিলাফাত সিরফ ইতাআত সে হি খতম হো সকতে হ্যায়। ইসলিয়ে মেরে দোস্তা জো বুজুর্গো, জিস জামাত কাজ জিম্মেদার বনা দিয়া গয়া হ্যায় উস জিম্মেদার কি ইতাআত কে সাথ চলনা হ্যায়। আগর আমির কুফর কা হুকুম করে উসকি ইতাআত নহীঁ হ্যায়, নামাজ পড়নে কা হুকুম করে উসকি ইতাআত নহীঁ হ্যায়, কিসি মুনকার কা হুকুম করে তো উসকি ইতাআত নহীঁ হ্যায়, লেকিন তমাম মারুফাত মে আমির কি ইতাআত করনা ওয়াজিব হ্যায়, আগর যে আমির ফাসিক হি কিউ না হো, আগর আমির ফাসিক হি কিউ না হো ওর আমির মুরতাকিব হারাম হি কিউ না হো, আগর আমির কিসি হারাম কা মুরতাকিব হ্যায় তব ভি উসকি উসকি ইতাআত আল্লাহ কে হুকম আহকাম মে উসকি ইতাআত করনা ওয়াজিব হ্যায়, জো আমল ও কর রাহা হ্যায় উস আমল মে উসকি ইতাআত না করো, লেকিন আগর ও মুরতাকিব হারাম হ্যায় ওর করনে কে কামো কা হুকম করতা হ্যায় তো মারুফাত মে আমির কি ইতাআত করনা ওয়াজিব হ্যায়। ইস তরহ হামে আমির কি ইতাআত কে সাথ চলনা হ্যায়। সবসে আহম কাম ইনফিরাদি দাওয়াত হ্যায়, হম ট্রেন মে হো ইয়া সওয়ারি পর হো ইয়া হম পেদল হো, লেকিন ইনফিরাদি দাওয়াত দেতে হুয়ে যায়ে এক এক মুসলমান সে মুলাকাত করে ওর এক এক কো দাওয়াত দেকর, ইধর দেখো ভাই ইধর দেখো, এক এক কো দাওয়াত দেতে হুয়ে ইনি ইনফিরাদি দাওয়াত কো মুকদ্দম রাখে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসি ইনসান কা দর্জা ইসসে কম নহীঁ সমঝতে থে কি আপ উসকো খুদ জাকর দাওয়াত দে, আপ খুদ চল কর জাতে থে দুসরো কে পাস, দাই কালিব হে উম্মত মতলুব হে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে সফর হিজরত মে ওর রাস্তে ইখতিয়ার কিয়া জিসমে ডাকু রহতে থে, আপ লোগ ডাকুও কো দাওয়াত দেনে কে লিয়ে ও রাস্তে ইখতিয়ার কিয়া, হালাঁকি খতরনাক ডাকু থে খতরনাক রাস্তা থা, ফরমায়া হম ডাকুও কো দাওয়াত দেঙ্গে ইসলিয়ে হম ইস রাস্তে সে চলতে হ্যায়, উন দোনো ডাকুও কো আপনে রাস্তে মে উনসে মুলাকাত কি ওর উনকো দাওয়াত দি ওর দোনো আপনি দাওয়াত কর ওহি ইসলাম মে দাখিল হো গয়ে। ইসলামে তাকিদ সে আজ কর রা ইনফিরাদি দাওয়াত আসল কাম হ্যায়, ইজতেমাঈ দাওয়াত সে জিয়াদা ইনফিরাদি দাওয়াত কা এহতমাম করনা চাহিয়ে, এক এক মুসলমান কে পাস খুদ চল কর যাও, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসি ইনসান কা দর্জা ইসসে কম নহীঁ সমঝতে থে কি আপ উসকো দাওয়াত দে, ইস তরহ হামে দাওয়াত দেতে হুয়ে ওর ইনফিরাদি তৌর পর আপ উসে সিখতে সিখলাতে হুয়ে চলনা হ্যায়। তালিম কা মতলব সিরফ কিতাব পড়না নহীঁ হ্যায়, বলকে দো দো সাথি আপস মে এক দূসরে সে সিখে, এ কুরআন কি আয়াত ইসকো আতি হ্যায় দূসরে কো সিখলায়ে, ইসকো কলমা আতা হ্যায় দূসরে কো সিখলায়ে, ট্রেন মে বাস মে বেঠে হুয়ে হ্যায় বরাবর ওয়ালে সে মুলাকাত করে সালাম করে নাম পুছে ওর সালাম করে ওর উসকো দাওয়াত দে, কিসি ভি ইনসান কা দর্জা ইসসে কম না সমঝো কি উসকো দাওয়াত দি যায়ে। ইসলিয়ে কে হর সমাজে থে گناہگار سے گناہگار مسلمان کو عظمت کی نگاہ سے دیکھنے کی مشق کیا کرو, اور گناہگار سے گناہگار مسلمان کا درجہ بیت اللہ سے اونچا ہے, کیونکہ ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا بتایا گیا ہے. اس لیے جو شوق اور رغبت بیت اللہ کی زیارت کی ہونی چاہیے, اس سے زیادہ شوق اور رغبت ایک مسلمان سے ملاقات اور ایک مسلمان کی زیارت کا ہونا چاہیے, کیونکہ ایک مسلمان کا درجہ بیت اللہ سے اونچا ہے. اس لیے میں نے عرض کیا کہ اتنا دعوت کا مزاج بناؤ. اس طرح ہمیں اللہ کے راستے میں نکلنے کے زمانے میں بھی اپنے مقام پر رہتے ہوئے بھی ایک ایک مسلمان سے ملاقات کا اہتمام کرنا ہے. کوئی مسلمان ہماری ملاقات سے رہ نہ جائے. افراد دعوت سارے اعمال پر مقدم ہے. وہاں علی اللہ کا مشغول ہے کہ اگر کوئی شخص نفل نماز میں مشغول ہے اور کوئی نیا آدمی ایسا آ جائے جس کے پانی دن کی بات نہیں پڑی ہے اور وہ وہاں پر جانے لگے, تو اس کو چاہیے نفل نماز توڑ کر پہلے اس کو دعوت دے, پھر بعد میں بھی نماز دہرا دے. یہ محفوظ حضرت کا ہماری ادا کا محفوظات میں چھپا ہوا ہے. اتنی اہمیت فرماتے تھے میرے نزدیک اس وقت امت کو دعوت دینے کی اتنی اہمیت ہے کہ نفل نماز توڑ کر نئے آدمی کو دعوت دی جائے. پھر بتلاؤ تجارت کو چھوڑ کر زراعت کو چھوڑ کر دکان اور اپنے دفتر کے تقاضوں کو چھوڑ کر دعوت دینا کتنا مقدم ہوگا. جب نفل نماز کو توڑ کر دعوت دینا مقدم ہے. ان باتوں کو غور کرنا اور سمجھنا چاہیے تاکہ ہمیں کام پر استقامت ہو. اس طرح ہم اپنا دعوت دیتے ہوئے جائیں. سواری میں کہا کرتا ہوں کہ ٹرین میں تعلیم کا حلقہ نہ کیا جائے, کیونکہ تعلیم حلقہ لگا کر ہوگی اور تعلیم میں مختلف لوگ اپنی اپنی کرسیوں پر سیٹوں پر ہوتے ہیں. اگر ہم سب ایک ساتھ بیٹھے ہوئے ہیں تو ضرور تعلیم کا حلقہ کریں, لیکن افراد دعوت کو ایسے موقع پر مقدم رکھو جہاں تعلیم میں جمع ہونا مشکل ہو, وہاں افراد دعوت کو اور افراد پر سیکھنا نہ کرو. جہاں بھی بیٹھے وہاں دعوت ضرور دیں. پوری ٹرین میں ایک اپنے ساتھیوں کو بخیر دو جو آج مسافروں سے ملاقاتیں کریں. حضور اکرم صلی اللہ علیہ وسلم سفر میں اہتمام کرتے دعوت دینے کا, باہر سے آنے والوں کو دعوت دیتے تاکہ آپ کی دعوت آپ کے ملک سے باہر نکلے. آپ کے آنے والے تاجروں میں محنت کرنا اور حکام مجنہ کے بازار میں جا کر دعوت دینا, اس نے آپ کی دعوت کو آج ہمیں پھیلایا ہے. اس لیے سفر میں دعوت دینا یہ آپ کی بڑی سنت ہے, اور آنے والے مسافروں سے اختلاط کرنا اور آنے والے حجاج سے ملنا یہ آپ کی بڑی سنت ہے. اس لیے افراد دعوت کے ذریعے ہر شخص کو اس ذمہ داری کا احساس دلایا جائے اور اسے کہا جائے کہ بے اعتبار اپنی ذات کے نہیں ہے بلکہ بے اعتبار امت کے ہے. نمازوں کا خوب اہتمام کریں. ٹرین میں نماز جماعت کے ساتھ پڑھیں. بیٹھ کر نماز نہیں ہوتی, اسے کوشش کریں, چاہے تو ساری جماعت کریں لیکن نماز کھڑے ہو کر با جماعت پڑھی جائے. کئی موقع سیشن اترنے کا ہو تو دو جماعتیں کر لو کہ ایک جماعت اپنا سامان کر رہے ایک جماعت کر کے نماز جماعت سے سیشن پر پڑھ لے. اس کا موقع نہیں ہے تو ٹرین میں ہی نماز ادا کی جائے. اس طرح ہم ٹرین میں ہو یا بس میں سیکھ کے سکھلاتے ہوئے جائیں. میں آج کر چکا بیانی باتیں ہرگز نہ کریں. جہاں کا رخ بنا ہے ہماری جماعتیں وہاں دعوت دیتی ہوئی جائیں. یہ نہ سوچو کہ وہاں جائیں گے تو کام شروع ہوگا. اللہ تعالیٰ نے داعی کے خروج کو اس کے گھر سے شمار کیا ہے. من یخرج من بیتہ مہاجرا, اللہ کے راستے میں نکل کر اگر موت آ گئی تو جہاں مرا ہے وہاں دفن ہوا ہے, وہاں سے لیکن اس کے گھر کے درمیان کے حصے میں اللہ تعالیٰ ایک موتی کو تلاش کر محل تیار فرمائیں گے. اور اگر اللہ کے راستے میں سمندری سفر میں وفات پائی تو ایک روایت میں فرمایا, ابن ماجہ کی روایت ہے, ابن ماجہ شریف کی روایت ہے, اللہ کے راستے میں سمندری سفر میں مرنے والے کی روح اللہ تعالیٰ خود نکالیں گے, فرشتوں سے نہیں نکلوائیں گے. یہ فضائل بتائے گئے تھے تاکہ امت اللہ کے راستے میں سمندری سفر کر کے بھی جزیروں میں جائے اور جا کر دین کی دعوت امت تک پہنچائے. ان فضائل کو سامنے رکھو, یہی فضائل قبولیت کے ذرائع ہیں. اس لیے میں نے عرض کیا کہ اللہ کے راستے میں نکل کر اگر سر میں درد ہو جائے تو پچھلے سارے گناہ معاف کر دیے جاتے ہیں. صحیح حدیث میں ہے اللہ کے راستے میں ایک رات کا بخار زندگی بھر کے گناہوں کو ایسا معاف کرا دیتا ہے جیسے اس کے معنی اس کو آج ہی جنا ہو. اس نے میرے دوست آج ان فضائل کو سامنے رکھو. جہاں کا ہمارا روح بنا ہے ہم وہاں جا کر بھی محنت کریں, مسجد سے ابتدا کریں. سب سے پہلا کام یہ ہے کہ سامان ایک طرف خریدنے سے لگا دیں. اگر مکرو وقت نہیں ہے تو سب سے پہلے تحیت المسجد ادا کریں. دو دو رکعت نماز پڑھ کر ساتھیوں کو متوجہ کر کے بٹھائیں. مشورے کا بہت اہتمام کرو, مشورے کا بہت اہتمام کرو. دیکھو مشورہ قرآن میں نماز کے ساتھ بیان کیا گیا ہے, اس کی اہمیت نماز کی طرح اہم ہے. ایک امام کے فیصل ہمارے مشورے کا ہونا یقینی ہے اور ضروری ہے. اس لیے تمام ساتھیوں کو چاہیے کہ وہ مشورے میں اہتمام سے جڑیں. بے شک تھکے ہوئے پہنچو گے, لیکن مشورہ سب سے اہم عمل ہے. ذمہ دار کو چاہیے اپنے ساتھیوں سے الگ الگ رائے دے, پھر اللہ کی طرف توجہ ہو کر فیصلہ کرے. ساتھیوں کو چاہیے کہ رائے مشورے کے بعد ذمہ دار جو فیصلہ کر دے اس فیصلے پر سب راضی ہو جائیں. کوئی یہ نہ کہ ہماری رائے یہ نہیں ہے. رائے کا دینا امیر کے فیصلے سے پہلے پہلے ہے. امیر کے فیصلے کے بعد رائے دینا یہ انتشار اور اضطراب پیدا کرنے والا راستہ ہے. اس لیے امیر کے فیصلے پر سب متفق ہو جائیں, اس سے اجتماعیت باقی رہے گی اور سب کی قوت کام کر لگے گی. امیر کو چاہیے ایک ایک سے رائے ضرور لے لے, اپنے ساتھیوں سے تنہائی میں بھی رائے لیا کرے اور اجتماعی طور پر بھی رائے مشورے میں لے لے. اس کے بعد اللہ تعالیٰ امیر کے دل میں ڈالے, اس کو سب مان لے. میں عرض کر چکا ہوں کہ جب تک امیر کفر کا یا نماز کے توڑنے کا یا کسی گناہ کا حکم نہ کرے, اس وقت تک امیر کی اطاعت واجب اور لازم ہے. اس طرح ہمیں امیر کی اطاعت کے ساتھ چلنا ہوگا. ہمارے ساتھی اہتمام کریں, مقامی لوگوں کو مشورے میں ضرور ساتھ لیں تاکہ ان سے ہمیں مقام پر کام کرنے میں رہبری ہو. اگر مقامی لوگ نہیں ہیں تو اپنے مشورے میں تاخیر نہ کریں. 24 گھنٹے کا نظم مشورے سے بنا دیں. گھر گھر کی ملاقاتوں کی فکر کریں. اپنے ذمہ دار ساتھیوں کو لگا کر جماعتیں بنا لیں. مقامی ساتھی کو رہبر ضرور بنائیں تاکہ وہ مکانات پر ملاقاتیں کرانے میں رہبری کرے. یہ بھی سنت ہے. حضرت اکرم صلی اللہ علیہ وسلم مقامی آدمی کو رہبر بنایا کرتے تھے. اس طرح ہم بھی اپنی جماعت کا ایک رہبر بنائیں اور ہر گھر پر ملاقات کریں. اور یہ ملاقاتیں ہر گھر پر کی جائیں, ہر شخص سے ملاقات کی جائے. آداب کا بہت خیال کیا جائے. گھر کے سامنے کھڑے ہو کر بات نہ ہو بلکہ دستک دے کر گھر سے ایک دروازے سے ایک طرف ہو جائیں. باہر آنے والے سے ملاقات کریں, بتلائیں کہ جماعت مسجد میں آئی ہوئی ہے اور مانوس کر کے مسجد میں آنے کے لیے تیار کریں. اپنا 24 گھنٹے کا مشورہ کر لیا جائے. ہمیں تعلیم کس وقت کس وقت کرنی ہے, نماز کا اوقات مسجد والے سے معلوم کر لیں. صبح شام میں نے جس طرح تعلیم کا اعلان کیا ہے اس ترتیب سے تعلیم کی جائے. تعلیم کے ساتھ تعلیمی گشت بھی کیا جائے کہ دو دو ساتھی جائیں 15-20 منٹ گشت کر کے ہر ایمان والے کو تعلیم گھروں میں رہنے کے لیے آمادہ کریں. جو لوگ مسجد آنے سے تیار ہو جائیں تعلیم کے بعد انہیں جوڑ لیا جائے اور ان کا ذہن بنایا جائے. اللہ کے راستے میں نکلنے کے فضائل بتلا کر اور دین کی اہمیت بتلا کر اللہ کے راستے میں نکلنے کے لیے نفر تیار کیا جائے. 4 مہینے کی دعوت جم کر دی جائے. اگر اس سے عذر کرے تو کم سے کم چلے پر آمادہ کیا جائے. اس سے کم تو بھی تیار نہ ہو تو صبح سے روزہ کے لیے تیار کریں. اس سے روزہ میں بھی ساتھیوں کو لگا کر اللہ کے راستے میں نکلنے کا خوب ذہن بنایا جائے. اس راستے میں نکلنے کی اہمیت خوب بیان کرو تاکہ امت میں وہ جذبہ پھر زندہ ہو جائے جو جذبہ صحابہ کے زمانے میں اس راستے میں پھرنے کا تھا. اپنے ساتھیوں کو ساتھ لے کر گھر گھر کی ملاقاتیں کریں اور ہمیں گشتوں کے ذریعے عمومی گشت اس کام میں جڑ کی ہتھی کی طرح ہے, اس میں ہرگز کمی نہ ہو. ہر مسلمان سے ہمارے قیام کے دوران ہر مسلمان سے ملاقات ہو جائے. مسجد میں اتنا ٹھہرو جتنی ضرورت ہے اور وہ ضرورت محنت کے بغیر سامنے نہ آئے گی. مقامی لوگ آپ سے کہیں گے کہ آپ یہاں 2-3 ٹھہر جائیں, اس زیادہ یہاں کام نہیں ہے. آپ ان کی بات ہرگز نہ سنیں. آپ جب آپ محنت کریں گے تو ضرورت سامنے آئے گی. ایک مسجد میں اتنا ٹھہرو کہ وہاں سے نفر جماعت نکل جائے. گھروں کے اندر جو میں نے 5 اعمال کر کے بتائے ہیں وہ گھروں میں شروع ہو جائے. مسجد کے 5 اعمال شروع ہو جائے. کم سے کم 2.5 گھنٹہ مسجد کے لیے فائدہ کرنے والے ہو جائے. مسجد میں تعلیم کا عمل شروع ہو جائے اور گھر گھر کی ملاقاتیں شروع ہو جائیں اور مسجد کا مشورہ وجود میں آ جائے. جب تک یہ سارے کام مقامی لوگ نہ کرنے لگے اور سے روز جماعت نہ نکلنے لگے, جب تک یہ 5 اعمال مسجد نہ ہوں, آپ مسجد میں اہتمام سے ٹھہریں اور کوشش کریں 3 دن میں 4 دن میں یہ کام ہو جانے چاہیے. اگر کوشش کریں گے اللہ سے باتوں کو مانگیں گے تو یہ عمل ہو جائے گا. اس لیے میں تاکید کر رہا کہ ایک مسجد اتنا قیام کریں کہ اس مسجد میں 5 اعمال زندہ ہو جائیں, گھروں میں اعمال کی فضا بن جائے, وہاں سے نفرت اللہ کے راستے میں جماعت سے بن کر نکل جائیں. اور ایک ضروری کام جو میں عرض کر رہا کہ مقامی ساتھیوں کو ساتھ دے کر اس مسجد میں مسجد کی آبادی کا عمل کر کے دکھلا دیا جائے اور عملاً یہ شروع ہو جائے. ہر مسیح کو جب چھوڑو, جب اس مسیح کی جماعت ہمارے مسیح کو اچھی طرح قائم کرنے والی بن جائے, اس طرح ہمیں اس مسیح میں جم کر کام کرنا ہوگا. اس مسیح میں کتنا ٹھہرنا ہے, اس کا کوئی اصول اور اس کا کوئی ضابطہ متعین نہیں ہے. اس لیے میرے دوست عزیزوں, ایسے مسیح میں جم کر کام کریں. جتنی جماعت اللہ کے راستے میں نکل رہی ہیں, مقامی کام جمانا اصل ان کا کام ہے. جو اللہ کے راستے میں نکل کر مقامی کام کریں گے, وہی واپس آ کر مقام پر بھی مقامی کام کر سکیں گے. اس لیے جتنی جماعت اللہ کے راستے میں نکل رہی ہیں, یہ سب طے کر کے جائیں کہ اپنی مسجدوں کو ملاقات کے دوران ہمیں سے خالی نہ چھوڑیں, اور مسجد میں مسجد جماعت بنا کر ان سے مسجد کی آبادی کا عمل کرایا جائے. مسجد کی آبادی کا عمل ہی کہنا چاہیے, کیونکہ مسجد کی آبادی کا عمل یہی قرآن اور حدیث کی استدعا ہے. ہم اسی کا اہتمام کریں, اس کے علاوہ اور کے لفظ اس کام کے لیے استعمال نہ کیا جائے. کیونکہ صحابہ اکرام کا یہی معمول تھا. میرے دل میں وقت کی تنگی ہے, آپ حضرات خود غور کریں. حضرت صاحب حضرت نے مسجد کے آواز جمع فرمائے ہیں کہ مسجدیں کیوں بنائی جاتی تھی اور سارا مسجدوں میں کیا کیا کرتے تھے. مسجد میں قرآن کی تفسیر کے حلقے, مسجد میں حلال حرام کے تذکرے, اور مسجد میں آنے والوں کو قرآن کے سکھانے کا اہتمام یہ کیا جاتا تھا. ذرا غور سے حضرت پڑھو, ان میں اس نے سب کچھ جمع کیا ہوا ہے. اس طرح ہمیں اپنی مسجد کو آمادِ دعوت سے, آمادِ عبادت سے, اور قرآن کی بچے کے حلقوں سے, جن کو مکتب کہا جاتا ہے, ان سے اپنی مسجدوں کو آباد رکھنا ہے. اور گھروں کے اندر یہ آماد اہتمام سے اپنے گھروں کے اندر یہ آماد اہتمام سے کرنے ہیں. صدر محترم دوست بزرگوں بڑھ جائیں, جماعت بندی سے ہمارا اللہ رستہ جاؤ تو جماعت رہے گا امیر تک بیت امیر ہمارا امیر پتہ کے میں نے چلو امیر کے میں نے چلو رائر مجھے পার্থক্য হইতে পারে, কিন্তু আমি সব যেটা ফয়সলা করবেন ওই ফয়সলার মধ্যে আমরা সবাই একমত হয়ে যাব. আমি তাদের সঙ্গে আমরা জামাতের মধ্যে চলব. যদি আমি ফয়সলার উপরে আমরা রাজি না হই, তো আপসের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে এবং মতানৈক্য দেখা দিবে. এই জন্য রায় আমাদের বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু আমির ফয়সলার উপরে আমরা সেটার উপরে সবাই আমল করব. বলেন যে ভাই, আমি যদি ফাঁসেকও হয় এবং আমি যদি হারাম কাজে লিপ্ত এরকম ব্যক্তিও হয়, বলে যে সে যতক্ষণ পর্যন্ত শরীয়ত মতো কোন ফয়সলা করবে, শরীরের বহির্ভূত এরকম নয়, আল্লাহ তাআলা যে কাজের জন্য বলছেন সে সীমার ভিতরে সে যতক্ষণ ফয়সলা করবে, তো যদিও সে ফাসেক, যদিও সে নিজে গুনাহের কাজের মধ্যে লিপ্ত, বলে যে এরকম আমিরেরও এই ফয়সলা মানা ওয়াজিব. কাজেই আমির যে গুনাহের কাজে আছে, আমি ওই গুনাহের কাজে তার অনুসরণ করব না, কিন্তু সে যেটা শরীয়ত মতো ফয়সলা করবে, শরীয়তের সীমার ভিতরে ফয়সলা করবে, সেটা আমাকে মানতে হবে. এই জন্য আমির তাহাদের সঙ্গে আমি চলব. যখন আমির তাহাত হবে, বলে যে তখন সব মতবিরোধ শেষ হয়ে যাবে. আর যদি আমির মানা না হয়, তাইলে মত পার্থক্য কোনোদিন শেষ হবে না, কোনো জায়গায় শেষ হবে না. শেষ হওয়ার জায়গায় হল আমিরের ফয়সলা, আমির যেটা ফয়সলা করবে. সেই জন্য আমিরের দাঁতের সঙ্গে চলব. আমিরের মহতরম দোস্তা বলব, ওই যে আল্লাহ রাস্তায় চলার জমানায় ইনফিরাদি দাওয়াত দিতে থাকবো. যখন আমরা এখান থেকে রওনা হইব, তা আমরা একে অপরকে শিখতে শিখাইতে দুই দুইজন করে দৌড়া মেরে দেই, একজন আরেকজনকে শিখাই. কেউ কলমা জানে না দেখে কলমা শিখাই, কেউ কোনো দোয়া কাউকে শিখাই দিতেছে, অথবা কেউ কাউকে শিখাই দিতেছে. তো শিখতে শিখাইতে আমরা শিখতে শিখাইতে শিখাইতে চলি আমরা আল্লাহ রাস্তায়. আর যখন কোনো গাড়িতে উঠবো, তো বলেন যে সেখানে আমরা তালিমের হালকা সব ট্রেনের মধ্যে আমরা যদি আমাদের সিট একখানে হয়, তাহলে সেখানে আমরা তালিম করতে পারি. আর যদি সিট একখানে না হয়, তাহলে আমরা ইনফিরাদি ভাবে প্রত্যেককে দাওয়াত দিব, ব্যক্তিগত ভাবে এক একজনকে দাওয়াত দিব. দাওয়াত দিতে দিতে চলবো, মানে দাওয়াত ছাড়া আমরা চলবো না. দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সফরের মধ্যে দাওয়াত দিতেছেন. হিজরতের সফরের মধ্যে বলা হইল যে এই রাস্তায় যদি যান, তাহলে পথে দুইজন ডাকাত পড়বে. রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিবার জন্য ওই রাস্তাই বেছে নিলেন. তাহলে মহতরম দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে নিজের দাওয়াত থেকে নিকৃষ্ট আর হেও মনে করতেন না. যে কোনো লোক, যে কোনো মানুষকে তিনি দাওয়াত দিতেন. এজন্য আমার দাওয়াতের বাইরে কেউ আমার দাওয়াতে ছোট কেউ নয়, যে কোনো রকমের মানুষই হোক তাকে আমি দাওয়াত দিব। তো ইনফিনিটি দাওয়াত দিতে দিতে আমরা আল্লাহ রাস্তায় চলবো, ট্রেনে চলি, সেখানেও তারিম দাওয়াতের সঙ্গে আমলের সঙ্গে চলবো, বাসে চলি সেখানেও তারিম দাওয়াতের সঙ্গে আমলের সঙ্গে চলবো। মানে এরকম ভাবে অনর্থক কথাবার্তা এগুলির ভিতরে আমাদের যেন সময় না কাটে, আমরা ইনফিনিটি ভাবে দাওয়াত দিতে থাকি। ইনফিনিটি দাওয়াত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারাও দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফিনিটি দাওয়াত দিতেন। এই জন্য দাওয়াত দিতে দিতে আল্লাহ রাস্তায় চলব। আমরা যে চলতে চলতে যখন কোন এলাকায় আমরা পৌঁছব, তো সেখানে পৌঁছার পরে আমরা কোন মসজিদে উঠলাম, তো সেখানে আজম মতো সুন্নত মতো আমরা মসজিদে প্রবেশ করি, এবং যদি নামাজের সময় থাকে তো নামাজ দুই রাকাত নামাজ চাই মসজিদের যে শুকরানা হিসেবে দুই রাকাত নামাজ আমরা পড়ে নিই। আর যদি নামাজের সময় না থাকে তো নামাজ না পড়ি, কিন্তু মসজিদে পৌঁছার পরে আমরা সেখানে মশওয়ারার জন্য বসে দিই। মশওয়ারা আমাদের এই কাজের মধ্যে পরামর্শ করা এটা বহুতই গুরুত্বপূর্ণ আমল, কারণ আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে মশওয়ারা করাকে নামাজের সঙ্গে একসঙ্গে উল্লেখ করেছেন। কাজেই নামাজ এই দিনের মধ্যে যেমন গুরুত্ব রাখে, মশওয়ারা পরামর্শও এরকমই গুরুত্ব রাখে। এই জন্য আমরা এই গুরুত্বপূর্ণ আমলের জন্য সবাই বসে দেব, এবং সেখানে আমরা আমাদের যে এলাকায় গেছি এলাকার যদি কোনো লোক পাই তাদেরকে আমরা ওই মশওয়ারার মধ্যে শরিক করে নেব। যদি এলাকার কোনো লোক না পাওয়া যায় তো আমরা নিজেরাই পরামর্শ করে নেব, এবং এখানে আমরা সারাদিনের ২৪ ঘন্টা আমল করি, আমরা ঠিক করে নেব যে কি কোন সময় কি আমল হবে, কোন সময় তালিম হবে, কোন সময় গাছ হবে, এই সমস্ত আমলগুলো পরামর্শ করে নেব, যে কে কোন আমলকে করবেন এটাও আমরা পরামর্শ করে নেব। মেরে মহাজন দোস্ত বুজুর্গ, এরপরে আমরা পুরো এলাকার মধ্যে ঘর ঘর দাওয়াত দিব, এবং এই ঘরে ঘরে কোন মানুষ বাদ না দেয় প্রত্যেক ঘরে আমরা যাব, সঙ্গে রাবার থাকলে রাবারও নিয়ে যাব, রাবার নিয়ে যাওয়াও সুন্নত। হুজুর একম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বড় বড় মেলার মধ্যে হজের মৌসুমে এই সমস্ত জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেবার জন্য যাইতেন, সঙ্গে রাহবার নিতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাহবার হয়ে যেতেন। একজন রাহবারকে সঙ্গে করে নিয়ে যাব, কোন ঘরের সামনে যায় যদি আমরা ঘর বানাদেরকে আওয়াজ দিই, দরজার মধ্যে দরজার মধ্যে আওয়াজ দিই, তো আমরা দরজায় আওয়াজ দিয়া দরজা বরাবর দাঁড়াবো না, এক পাশে সরে দাঁড়াবো। মেরে মহতরম দোস্ত যদি ঘর থেকে কেউ বের হয়ে আসে তো তার সঙ্গে কথা বলবো, এবং তাকে দাওয়াত দিয়া তাকে মসজিদে নগদ আনার জন্য কোশিশ করব, চেষ্টা করব। মেরে মহতরম দোস্ত, এইভাবে আমরা পুরো মহল্লার মধ্যে পুরো মেহনত আমরা করবো। পরে একটা জমাত একটা মসজিদের মধ্যে দুই দিন থাকবে না, তিন দিন থাকবে, এরকম কোন নির্ধারিত কিছুই নেই, কোন নিয়ম নাই যে দুই দিনই থাকতে হবে, দুই দিন পরে চলে যেতে হবে। আসলে কথা হলো যে জমাত যখন একটা মহল্লায় অথবা একটা মসজিদে যাবে, তো ওই পুরো মহল্লার মধ্যে অন্তত পক্ষে একটা জমাত আল্লাহর রাস্তায় নগদ বের হয়ে যায়। চার মাসের জমাত একটা নগদ জমাত বের করার জন্য পুরো কোশিশ করে, না হলে কমসে কম চিন্তার জন্য, না হলে কমসে কম তিন দিনের জন্য হলেও একটা জমাত আমরা আল্লাহর রাস্তায় বের করি। আরেকটা কাজ যেটা আমরা এলাকার মধ্যে করব, যে আমরা আমাদের মেহনতের দ্বারা ওই মসজিদের মধ্যে মসজিদের আমানকে জিন্দা করব, মসজিদ আবাদির যে আমল আছে সেই আমলকে জিন্দা করব। মনে মানে মসজিদ আমাদের আমলই বলা চাই, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মসজিদ আবাদি বলছেন। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, অন্য কোন নাম ব্যবহার করা চাই না, মসজিদ আবাদের মেহনত। এই জন্য মসজিদকে আবাদ করার জন্য অর্থাৎ এলাকার লোকদেরকে আমরা তৈর করব, যে তারা যেন তাদের মসজিদের মধ্যে ওই আমল গুণা চালু করেন যে আমলের কথা আগে বলা হয়েছে, যে এই সমস্ত আমল গুলা মসজিদের মধ্যে তারা করে, তালিম করে, গাছ করে, এবং এরকম ভাবে তারা রোজানা মসজিদের মধ্যে তাদের সময়কে দেয়, আর মসজিদে তালিমের হালকা লাগায়, আর বাইরের লোকদেরকে মসজিদে এনে এনে জোরে দাওয়াত দিয়ে দিয়া গাছের দ্বারা দাওয়াত দিয়া গাছ করে করে তাদেরকে মসজিদে নিয়ে আসে। তো এইভাবে এই মেহনতটা তাদেরকে হাতে কলমে দেখাই দিব, এবং তাদেরকে তৈরি করবো যেন তারা এই মসজিদকে আবাদ করে। মানুষ অনেক সময় বলে কথা, যে আমাদের এখানে কোনো কাজ টাজ তেমন নাই, তো কাজে এখানে বেশি দিন থেকে আপনাদের কোনো লাভ হবে না, আপনারা আরেক মসজিদে চলে যান। মেরে মহরম দোষটা বুঝব, এরকম কখনোই করি না। আমরা যেই মসজিদে যাই, যে কাজ থাকুক চান না থাকুক, ওইখানে তো কাজ জমাইবার জন্যই আমরা যেতেছি। ওখান থেকে মহল্লা থেকে আমরা আল্লাহ রাস্তায় জমা বের করার জন্যই যেতেছি, এবং ওই মহল্লার প্রত্যেকটা ঘরে যেন ওই আমলগুলা চালু হয়ে যায়। ঘরের মধ্যে তালিম ইত্যাদি যেগুলির কথা আগে বলা হলো, এটার জন্য পুরা মেহনত করব আমরা। একদিন লাগে, দুই দিন লাগে, তিন দিন লাগে, চেষ্টা তো এটাই করব যে তিন দিনের মধ্যে এই কাজগুলো আমরা সমাধান করি, এবং তাদের সেখানে জমাত বানায় আর তাদেরকে প্রেয়ার করে এবং জমাতকে আল্লাহ রাস্তায় রওনা করে দিয়ে তারপরে আমরা অন্য মসজিদে যাব। এভাবে মেরে মহতরম দোষটা বুঝব যে আমরা আল্লাহ রাস্তায় চলা, আল্লাহ রাস্তায় চলার সময় আমরা যে কোনো মহল্লায় যে কোনো এলাকায় যাই, সে এলাকার মধ্যে এই কাজগুলো আমরা করব, এবং আমরা ইনফিরাদি দাওয়াতের মধ্যে সময় লাগাবো। যে ইনফিরাদি দাওয়াতই হল আসল জিনিস, ইস্তেমাই ভাবে সকলকে একত্র করে দাওয়াত দেওয়া, এটা সে বেশি গুরুত্ব রাখে ইনফিরাদি ভাবে এক একজনকে দাওয়াত দেওয়া, এক একজনকে তৈরি করা। এই জন্য সফরে চলন্ত অবস্থায়ও আমরা একে অপর এরকম মানুষকে দাওয়াত দিতে থাকবো ইনফিরাদি ভাবে, এবং যেখানে আমরা পৌঁছব সেখানেও আমরা এরকম ভাবে ঘর ঘর ইনফিরাদি ভাবে এক একজনকে আমরা দাওয়াত দিতে থাকব, এবং এই ইনফিরাদি দাওয়াতের মধ্যে আমাদের সময় লাগাবো। আল্লাহ কে রাস্তে মে জিতনা ওক্ত নিকলনে কা লিয়ে ফারিগ কর দিয়া, ইস ওক্ত কো পুরা ভি করেন। আল্লাহ কে রাস্তে মে 40 দিন পুরে করনা, ইয়ে সাহাবা কিরাম কা ইতনা, ইয়ানি সাহাবা কে জমানে মে ইসকি ইতনি আহমিয়ত থি। এক জামাত 40 দিন পুরা কিয়ে বগৈর রাত বতা গই, হযরত মানে ডাটা উনকো ফরমায়া 40 দিন পুরে কিউ নাহি কিয়ে। এক সাহাবা আবু গাজনি কে সাথ আল্লাহ কে রাস্তে মে 40 দিন কে লিয়ে নিকলে হুয়ে থে, থোড়ি দের কে লিয়ে আপনে ঘর চলে গে, ওর শাম কে পেহলে বাপস আ গে। হযরত আবু গাজনি পুছা কাহা গে থে, ফরমায়া মে আপনে ঘর চলা গিয়া থা। হযরত আবু গাজনি নে ফরমায়া কে তুম 40 দিন দোবারা শুরু করো, কে আল্লাহ কে রাস্তে মে নিকলনে কে জমানে মে তুম ঘর কে নে চলে গে। মেরে দোস্ত আজিজো, ইয়ে আল্লাহ কে রাস্তে কি নকল হরকত ওর ইসমে কে ইসকে কি মুদ্দত কো পুরা করনা, ইয়ে মিকাত রব হে, ইয়ে কোই খেল নহীঁ হে, ইয়ে কোই খেল নহীঁ হে, ইয়ে কোই জমানে কি তনজিম নহীঁ হে, বলকে আমালে দাওয়াত আমালে নবুয়ত হে, আমালে দাওয়াত আমালে সাহাবা হে। হযরত ফরমাতে ফরমাতে চলে গে দুনিয়া সে, কে কাম ওই হে জো সাহাবা কা থা, ইসকে উসুল তরিকে ওই হে জো সাহাবা কে থে। ইসলিয়ে মেরে বুজুর্গো দোস্ত আজিজো, আপনি মেহনত কো সাহাবা কে তরিকে পর লাও, আপনি মেহনত কো সাহাবা কে তরিকে পর লাও, জিতনি আমারি মেহনত সিরত কে মুতাবিক হোগি ইসি কদর আল্লাহ কি তরফে হিদায়াত ও তরবিয়ত কে ফয়সলে হোগে। তো মেরে মহতরম দোস্ত বলেন যে যে সময়টা নিয়ে আমরা আল্লাহর রাস্তা বেড়ে দিছি, 40 দিনের জন্য বেড়ে দিছি অথবা 4 মাসের জন্য বেড়ে দিছি, তো আমরা এই সময়টা পুরো করবো আল্লাহর রাস্তা, এর মধ্যে থেকে কোনো কম করব না। বলে ভাই 40 দিনের জন্য বেরিয়েছিলাম, কিছু সময় বাকি থাকতে আমরা চলে আসলাম। বলে হল তোমার প্রতি আল্লাহ এক সাহাবি এক জামাত, তারা যখন এরকম ভাবে 40 দিন পুরো না করে আসলেন, তুমি খুব ডাকলেন, বলে তোমার 40 দিন কেন পুরো করবে না? আবার এই আল্লাহর রাস্তায় চলাকালীন বেরিয়েছি আমি, আমি ঘরে বেরিয়ে যাব না। তাহলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু সঙ্গে এক জামাত করতেছে, তার মধ্যে একজন লোক হঠাৎ সে অনুপস্থিত, তো বলে যে সে একদিন পরে আমার যখন জমাতে ফিরে আসছে, তো হাজার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বললেন যে তুমি কোথায় গেছিলাম? বলে আমি একটু জরুরি কাজে আমার ঘরে গেছিলাম। তাহলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বললেন যে তুমি 40 দিন আবার শুরু থেকে শুরু করো, তো ঘরে 40 দিনের চলা অবস্থায় তুমি কেন ঘরে গেলাম? তো মেরে মহতরম দোস্ত বুঝব বলে যে 40 দিন কোনো এটা কোনো সাংগঠনিক জিনিস নয়, এটা কোনো একটা মানুষের বানানো জিনিস নয়, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে জিনিস। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদের তরিকা এটাই ছিল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা এটাই ছিল, নববীর তরিকা সাহাবাদের তরিকা এটাই ছিল। কাজে এটার মধ্যে মেরে মহতরম দোস্ত যত এই তরিকার পাবন হয়ে চলবো, ততই আল্লাহ পাকের তরফ থেকে আমাদের তরবিয়তের হিদায়াত হবে। এই জন্য আমরা যে সময়টা নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে দিছি, এই সময়ের মধ্যে কোন সময় যেন আমরা কম না করি এবং এই সময়কে আল্লাহ রাস্তায় পুরা করি। ইস্তেফার করে সারি উম্মত কো ইসে ইস্তেফার করনা চাহিয়ে কি হমনে আব তক ইস কাম কো আপনা মকসদ জিন্দগি নহীঁ বানায়া। সবসে বড়া জুর্ম হে হক কি দোয়া মে হে কি হমনে সবসে বড়া জুর্ম ইয়ে কিয়া কি হমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মেহনত কো আপনা মকসদ জিন্দগি ওর মেহনত কা ময়দান নহীঁ বানায়া। ইস পর হম সব ইস্তেফার করে ওর আব তক কি গফলত পর আল্লাহ তাআলা সে তওবা করে আইন্দে কে লিয়ে আজম করে কি হর দাওয়াত কে তকাজোঁ কো আপনে হর তকাজে পর মুকদ্দম রখেঙ্গে। মসলা আপনি জাত কা নহীঁ হে সিরফ সারি উম্মত কো জাহান্নাম সে বচানা ওর সারি উম্মত কো হিদায়ত কি তরফ লানা ইসি উম্মত কি জিম্মেদারি হে। ইসলিয়ে কি এক এক উম্মতি পুরি উম্মত কি জিম্মেদার ওর সারি উম্মত এক এক উম্মতি কি জিম্মেদার হে। ইস উম্মত কা মসলা ইনফিরাদি নহীঁ হে আগর সারি কি সারি کیونکہ ساری امت ایک کشتی کی سوار بتائی گئی ہے حدیث میں کہ اگر اس کشتی میں سارے سراہا اور ایک لوگ ہوں اور ایک آدمی کشتی میں سوراخ کر دیں تو سب کے سب ڈوبیں گے۔ حدیث میں یہ بتا کر فرما دیا کہ اس امت کے ہر فرد کی ذمہ داری ہے کہ یہ اگر ایک آدمی بھی غلط کر رہا ہو تو سب کی ذمہ داری اس کو روکنے کی ہے۔ اگر اس کو سمجھ نہ روکا اور یہ کشتی میں سوراخ کر دیا اس نے تو یہ سب کے سب غرق ہوں گے۔ میرے دوست بزرگ عزیزو فساق فجار کی کشتی الگ نہیں ہے بلکہ امت ایک کشتی کی سوار ہے۔ اس لیے ہمیں دعوت کے ذریعے ہر امتی کو ہمارے دعوت سے جوڑنا ہے۔ گھر گھر کی ملاقاتوں میں کمی نہ کرو، ہر گھر ہر فرد سے ملاقات کرو اور بازاری لوگوں کو ملاقاتیں کر کے مسجد ماحول میں لے کر آؤ۔ اس لیے کہ میں عرض کر چکا ہوں تاکید سے کہہ رہا کہ اصل میں گشت کا موضوع ہے امت کو مسجد سے جوڑنا، کیونکہ تربیت تعلیم اللہ کے تعلق اور دلوں کے متاثر ہونے کی جگہ صرف مسجد ہے۔ میں باہر بات کرنے سے انکار نہیں کرتا لیکن مسجد ماحول میں لانا افضل اور بہتر اور مقدم ہے۔ اس لیے جتنا واپس جا رہے ہیں یہ سب طے کر کے جائیں کہ ہم انشاءاللہ اپنے مقامی کام پانچ اعمال اپنی مسجدوں کے اہتمام سے کریں گے۔ اللہ کے راستے میں تین دن کی جماعتیں بنا کر نکلنا، ہر نئے آدمی کو تیار کرنا، یہ مسجد کی جماعت کے ہر فرد کے ذمہ ہے۔ مسجد کی جماعت کی جو ساتھی ہیں ہر ایک اپنے ساتھ پورے مہینے نئے نئے ساتھیوں کو تیار کرے، کیونکہ بنیادی بات یہ ہے کہ ہر مسلمان کے سے روزہ لگنے ہیں۔ یہ بنیاد نہیں کہ مسجد سے روزہ جماعت نکل جائے تو ہماری مسجد کا ایک عمل ہو گیا۔ مسجد کا ایک عمل ہونا سے روزہ نہیں ہے، ہر ایمان والے کے سے روزہ لگنا یہ اصل مسجد کا عمل ہے کہ ہر ایمان والے کے سے روزہ لگے۔ اس لیے مسجد کی جماعت کا ہر ساتھی اپنے ساتھ نائب ساتھیوں کو تیار کرے اور ہفتے کی تعین کے ساتھ اللہ کے راستے میں نکلنے کا اہتمام کرے۔ مسجد میں ہر گھروں میں تعلیم کا حلقہ کا اہتمام کیا جائے اور مسجد میں مشورے میں اہتمام سے جڑا جائے۔ یہ سارے اعمال مسجد میں اہتمام سے کریں، ہفتے کے دو گز اہتمام سے ساتھیوں کو متوجہ کر کے کیے جائیں۔ اور میں عرض کرتا ہوں کہ روزانہ کی جو محنت ہے ڈھائی گھنٹے کی محنت، اس میں مسجد کو ملاقاتوں کے دوران عمل سے ہرگز خالی نہ چھوڑا جائے، ورنہ محنت خلاف سنت ہوگی۔ صحابہ کے اس کے دور میں ملتا ہے کہ مسجد میں عمل جاری رہتا تھا اور باہر محنت کر کے لوگوں کے نامات سے جوڑا جاتا تھا۔ اس لیے ہر مسجد کی جماعت اس کا اہتمام کرے کہ وہ مسجد کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہ چھوڑے۔ اللہ تعالیٰ انہیں لوگ کے توفیق دیسن، تعالیٰ اللہ رستہ بہرے جی دیسن۔ আমরা অনেকে এখন পর্যন্ত আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য তৈরি হতে পারি নাই। আমরা হয়তো বাইরে যাব, ফিরে যাব, তো এটাকে আমরা নিজেদের অন্যায় মনে করি, নিজেদের জন্য অপরাধ মনে করি। যেটা আমাদের জন্য বড় অপরাধ হয়েছে যে আমরা এই পর্যন্ত আজও এই দিনের কাজকে যেটা আমাদের দায়িত্ব ছিল আমরা আমাদের জিন্দগির মকসদ বানাই নেই, এটা নিজের জন্য অপরাধ মনে করি। আর তারা এই একটা ভক্তরা দোয়ার মধ্যে এরকম বলতেন, এত বড় কাম যে আপনি আমাদেরকে দিয়েছিলেন, এত বড় দায়িত্ব দিয়েছিলেন, আজ পর্যন্ত এটাকে যে আমরা আমাদের জিন্দগির উদ্দেশ্য বানাইতে পারি নাই, এই অপরাধকে আমাদের মাফ করে দেন, আমরা তো অপরাধ মজুরি। তো ম্যাডাম মহাতরাম দোষটা বুঝব, আমরা এই অনুভূতি নিয়ে যদি বাড়িতে যাই তো এই অনুভূতি নিয়ে আমরা যাই যে আমি আজও পর্যন্ত এই কাজকে নিজের জিন্দগির উদ্দেশ্য বানাইতে পারলাম না, আর এই কাজের উপরে আমি চলতে পারলাম না। এই জন্য এই অনুভূতি নিয়ে বাড়িতে ফিরে যাই এবং এলাকায় যে আমরা আমাদের মসজিদকে আবাদ করার কাজের মধ্যে সময় দিই, আমাদের মহল্লার মসজিদকে আবাদ করি, এবং ওখানে আমরা এরকমভাবে কাজ করি, আর ওখানে আমরা আমাদের আড়াই ঘন্টা সময় কমসে কম মসজিদের জন্য আমরা দিই, সেখানে তালিমে বসি, মশওয়ারায় বসি, এবং এরকম ভাবে পুরা মহল্লার মধ্যে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা দাওয়াত নিয়ে যাই এবং তাদেরকে দাওয়াত দিই, তাদেরকে মসজিদের সঙ্গে জড়ি, মসজিদের সঙ্গে তাদেরকে সম্পর্ক কায়েম করে দিই। এই জন্য মেরে মহতরম দোস্ত, পুরা এলাকার মধ্যে আমি মেহনত করার এই এক নিয়ত আর এরাদা নিয়ে আমি আমার ঘরে এবং বাড়িতে যেতেছি, এবং সেখানে আমি মসজিদের কাজ করব এবং মসজিদকে আবাদ করার মেহনত করব। মাসে তিন দিনের জন্য জমাত বের করব, মাসে তিন দিনের জমাত, দেখেন এটার তরিকা এটা নয় যে ভাই মাসে তিন দিনের জমাত কেউ বের হয়ে গেলেই সারছে, মানে আমাদের মাসে তিন দিনের জমাত মসজিদের জমাত বের হয়ে গেছে, মানে না, মানে প্রত্যেক মুসলমান, নতুন নতুন মুসলমান যারা তবলিগে লাগে নাই এখনো, এরকম কোন মুসলমান যেন পাপ না যায়, প্রত্যেক মুসলমানের তিন দিন সময় তো অন্তত পক্ষে আমার মহল্লা থেকে লাগে। এই জন্য যে সমস্ত সাথীরা পুরানো সাথী আগে থেকে এই কাজের মধ্যে লাগছি, আমরা আমরা নতুন নতুন সাথীদের পিছনে মেহনত করে তাদেরকে নিয়ে জমাতে, তাদেরকে জমাত বানায় তাদেরকে নিয়ে আমরা আমরা রাস্তা বেরোব। মহল্লা একজন লোক এরকম না থাকে যে তিন দিন না লাগিয়েছে তবলিগে, যে আমরা রাস্তায় তিন দিন না লাগিয়েছে, এরকম না যে আমরা প্রত্যেক সপ্তাহে ওই কয়েকজন আসি আমরাই শুধু তিন দিনের জন্য বাইর হই আর মনে করি আমাদের মসজিদের তিন দিনের জমাত তো মাসে তিন দিনের জমাত হয়ে গেছে, না মহতরম দোস্ত, এটার উদ্দেশ্য এটা নয়, এটার উদ্দেশ্য মাসে তিন দিনের জমাত বের করার উদ্দেশ্য হল পুরা মহল্লা সমস্ত সাথী বা যত মুসলমান এই মহল্লায় বাস করে তাদের প্রত্যেককে তোষামত করে, খোশামত করে, প্রেয়ার করে, তাদের সঙ্গে মোলাকাত করে করে তাদেরকে দিয়ে তিন দিনের জমাত বানাই। এবং এই মহল্লায় একজন মুসলমান এরকম না থাকে যে তিন দিন সময় আমরা রাস্তায় না লাগাইছি। এটার জন্য আমরা সকলেই নিজের এলাকার মধ্যে, নিজের মহল্লার মসজিদের মধ্যে আমরা মেহনত করার জন্য এই মেহনত করার নিয়ত আর এলাকা করে আমরা বাড়িতে ফিরে দেয়, আর নিজেকে অপরাধী মনে করি যে হ্যাঁ আমার এই কাজ, এই দায়িত্ব, এই জিম্মাদারি আমার ছিল, বরং এই জিম্মাদারি তো প্রত্যেক মুসলমানের সমস্ত উম্মতের জন্য ছিল, আর সমস্ত উম্মতের জন্য বলে যে এই উম্মতের এক এক ব্যক্তির দায়িত্ব, একজন মানুষও যদি মেরে মহাজন দোষাপূর্ব গুনাহের কাজ করে, আর একজন ব্যক্তিও যদি, একজন মুসলমানও যদি আল্লাহ তাআলার কোন নাফরমানি করে, এর জন্য সারা উম্মত তাদের, তার সারা উম্মত চাই, সারা উম্মত তার জন্য তার দায়িত্ব আছে। এমনিভাবে এক একজন উম্মত, সারা উম্মত যদি বিগড়ে যায় তবে এক একজন, একজন উম্মত সারা উম্মতের জন্য দায়ী হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, মহৎ বড় কাজ আল্লাহ তারা আমাদেরকে দিয়েছিলেন। তো এটা তো আমরা শুধু আমাদের এলাকার জন্য নয়, বরং সারা দুনিয়ার সমগ্র মানব জাতির জন্য, যেখানে এই উম্মত আছে সেখানের জন্য, সকলের জন্য আমার আমার উপরে জিম্মাদারি এবং দায়িত্ব হয়েছে। এই জন্য আমরা আমাদের মহল্লা থেকে শুরু করব, কিন্তু আমাদের জিম্মাদারি আমরা এগুলো মনে করব যে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের দায়িত্ব আমার উপরে। এভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের মহল্লার কাজ, এটাকে মহল্লার মসজিদের মধ্যে এই আমলগুলি করার নিয়ত করে আমরা বাড়িতে ফিরে দেব। সারি মেহনত মে জো রুহ পড়েগি ও জো আল্লাহ কি তরফ সে কবুলিয়ত আয়েগি ও জো মদদ আয়েগি ও আয়েগি রাত কি দুআওঁ পর, রাত কা কিয়াম ও রাতোঁ কি দুআয়ে আম্বিয়া আলাইহিস সালাম দিন ভর কি মেহনত কো রাত কি দুআওঁ সে আল্লাহ সে ইয়াহ কবুল করওয়া দে ওর উন দুআওঁ কে জরিয়ে আল্লাহ তাআলা সে মদদ কো মানতে ও মদদ নাজিল ফরমা, মদদ নাজিল করওয়া দে। আপনি পুরি পুরি রাত সজ্জে মে গুজরি, বদর কি রাত অহদ কি রাতে আপনি আল্লাহ সে ইয়ে কহকর কে আগর ইয়ে ছোটি জমাত খারাপ হো গই তো তেরি ইবাদত না কি জাবেগি, ইসলিয়ে মেরে দোস্ত আজিজো হম ভি আল্লাহ কে রাস্তে মে নিকল কর রাতো মে দুআ কো বহুত এহতমাম করে ওর আল্লাহ সে কবুল করওয়ায়ে, তো কে আল্লাহ তো হমসে হমারি জমাত সে ওর পুরি উম্মত সে একান লে লে ওর তো হমে আপনি চাহত কে মুতাবিক আপনি আওয়াম পর কায়েম, জিস তরহ তো কাম চাহতা হ্যায় ইস তরহ তো হমে উসুল হোকর জমা দে ওর জো তুম নহীন চাহতা তো হমে উসে ঝটক কর হটা দে। আল্লাহ তাআলা সে রাতো কো উঠকর ইয়ে দুআয়ে মাঙ্গনে কা বহুত এহতমাম করো, আগর দুআওঁ কা এহতমাম নহীন হ্যায় تو پھر یہ دعوت نہیں ہے, اس لیے کہ دعا اور دعوت دونوں متلازم ہیں انبیاء کے محنت کے ساتھ. اس لیے اپنے آپ کو انتہائی کوتاہ ناکارا اور کچھ نہ سمجھ کر اللہ تعالیٰ کے سامنے انتہائی عاجزی اور اپنی کمزوری کا اعتراف کرتے ہوئے حضور اکرم صلی اللہ علیہ وسلم طائف سے واپس آئے. طائف والوں نے آپ کو پتھر مارے, آپ نے طائف والوں کی شکایت نہ کی بلکہ اللہ تعالیٰ سے اپنی کمزوری کی شکایت کی اور اللہ کے سامنے اپنا ذوق اپنے ذوق کا اعتراف کیا. اس لیے میرے دوست عزیزوں, لوگوں کے نہ ماننے پر امت پر ناراض نہ ہو بلکہ اپنی کوتاہی یقین کریں اور اللہ تعالیٰ سے استغفار کریں اور یہ کہیں کہ اللہ نہیں کام ٹھیک نہ کر سکا, تو مجھے اپنی چاہت کے مطابق اپنے دین کو پھیلانے کے لیے استعمال کر لے, تو اپنی چاہت کے مطابق میری رہبری فرما دے. اس طرح اللہ تعالیٰ سے رو رو کر راتوں کو ہمیں اپنے لیے اور ساری انسانیت کے لیے ہدایت کو تربیت کو مغفرت کو مانگنا ہے. ہمارے محترم دوست بزرگوں, ایسے ساتھی ہمارا کیوں گھر جیتی سی کیوں اللہ راستہ دے دی سی, تو گھر جاؤ دن بھر ہمارا محنت کرو اللہ راستہ دے دی سی, تر ہمارا دن بھر محنت کرو کنتو ایک ساتھ ساتھ ہمارے ایک جنس کے خوبی گروت سہکار کرتے ہیں جاتے ہمارے یہ محنت قبول ہو جائے اور اللہ تعالیٰ کا قبول ہے اور یہ محنت دارا اللہ تعالیٰ ہما کے ہدایت دین سارا دنیا مانس کے ہدایت دین ہمارے تربیت کریں. তো এটার জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা হবে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হল রাত্রের কেয়াম, রাত্রের ইবাদত এবং রাত্রের দোয়ার ইহতেমাম. দিনভর মেহনত করবো, রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করব. মেরে মহতরম দোস্ত বুঝব, রাত্রের দোয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে কানাকাটি করব, আল্লাহ তাআলার কাছে চাইব যে আল্লাহ তুমি আমাকে আমার তোমার এই কাজের জন্য কবুল করো এবং যে কাজ তুমি পছন্দ করো সেই কাজে আমাকে লাগাইয়া দাও, আর যে কাজকে তুমি অপছন্দ করো সে কাজ থেকে আমাকে তুমি সরাই দাও, জবরদস্তি আমাকে সেখান থেকে সরাইয়া দাও. মেরে মহতরম দোস্ত বুঝব, এইভাবে আমি যে মেহনত করতেছি এই মেহনত যে অত্যন্ত ত্রুটিপূর্ণ আর অত্যন্ত দুর্বল, এই এই কথা আমি আল্লাহ তাআলার কাছে পেশ করি যে আল্লাহ আমার কাজ তো অত্যন্ত দুর্বল, আমার আমি যে মেহনত করতেছি এটা তো অনেক ত্রুটিপূর্ণ, তো আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছ থেকে মাফি চাই, তওবা করি আল্লাহ তাআলার কাছে, এমনি ভাবে আল্লাহর কাছে মাফ চাই আর সমগ্র দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের দোয়া করি, সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের দোয়া করি যে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে হেদায়েত দিয়ে দেখ. এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বুঝব, যে আমরা রাত্রে উঠে কান্নাকাটি, রাত্রে উঠে দোয়া করা এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে সফর করতেছিলেন, তায়েফে তায়েফবাসীকে দাওয়াত দিবার জন্য, তো তায়েফবাসী দাওয়াতকে কবুল করে নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন পথের মধ্যে, তো ওই পথ দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুর্বলতাকে আল্লাহর সামনে পেশ করতেছেন, আল্লাহ আমারই দুর্বলতা, আমি তাদেরকে বুঝাইতে পারি নাই, যে কারণে তারা এই কথাকে গ্রহণ করে নাই, এরকম জিনিসকে তারা কবুল করে নাই, এই জন্য তাদেরকে দোষারোপ করতেছে না, নিজেকে দোষারোপ করতেছে. আমরা যে দাওয়াতে মেহনত করব কেউ হয়তো এরকম কবুল করবে না, এই জন্য উম্মতকে দোষারোপ না করি, আমি নিজেকে নিজে দোষারোপ করি যে যেরকম ভাবে আমার দাওয়াত দেওয়ার দরকার ছিল, যেরকম আমার মেহনত করার দরকার ছিল, তার মধ্যে ত্রুটি রয়েছে, আমি অত্যন্ত এটার মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, যে কারণে আমার দাওয়াত কবুল করে নাই, আমার দাওয়াত গ্রহণযোগ্য হয় নাই. এই জন্য রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে খুবই দোয়া করবো এবং আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফি মাঙবো এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবো যাতে আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল করে. কই হুজুর না হয় তো এসে বেঠে যেসে তাহিয়াতে বেঠে জবাব করে শরীফ পাইনি, কোনো হুজুর না থাকলে এইভাবে বসি যেভাবে আত্মাহিয়াতের মধ্যে বসি আর দুরুদ শরীফ পড়ি. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا